السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু জানেন, যা হয়েছে, যা হচ্ছে এবং যা হবে, আকাশে, জমিনে, পৃথিবীর যে কোনো স্থানে যা কিছু ঘটছে, ঘটেছে বা ঘটবে বা যা কিছু আছে, আল্লাহ পাক সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞাত। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণ হচ্ছে আলিমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি অদৃশ্য সম্পর্কেও জ্ঞানী এবং যা সামনে রয়েছে, প্রকাশ্য রয়েছে, সে সম্পর্কেও তিনি জ্ঞানী। তার জ্ঞানে কোন পার্থক্য নেই চোখের সামনে থাকা আর না থাকাই। যেমন আমাদের ক্ষেত্রে রয়েছে যা কিছু চোখের সামনে আছে তা আমরা দেখতে পাই, যা চোখের আড়ালে আছে তা আমরা দেখতে পাই না, জানি না। যা কিছু অতীতে ঘটে গেছে অনেক কিছুই আমরা জানি না, বর্তমানে যা কিছু ঘটছে আমরা অনেক কিছুই জানি না, বরং বেশিরভাগ বিষয়গুলি আমরা জানি না। আগামীতে যা ঘটবে আমরা কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে অতীত, বর্তমান, ভবিষ্যতের জ্ঞান সম্পর্কে কোন পার্থক্য নেই, যেমন বান্দার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু জ্ঞান দিয়েছেন ওয়াহির মাধ্যমে তাই তিনি জানেন। আর যে সম্পর্কে তাকে জ্ঞান দেওয়া হয়নি তিনি সে সম্পর্কে কিছুই জানেন না এবং জানতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন তাই তিনি জেনেছেন, আর তা ওয়াহির মাধ্যমে জেনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন কোন ক্ষমতা দান করেননি যে ক্ষমতার মাধ্যমে যখন ইচ্ছা যা কিছু ইচ্ছায় তিনি জেনে নেবেন, এমন ক্ষমতা আল্লাহ দান করেননি। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটি হচ্ছে কোরআন সুন্না ভিত্তিক আকীদা। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন এবং তার রাসূল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং অন্যান্য আম্বিয়া কেরামকে আল্লাহ যাকে যতটুকু এলম দান করেছেন ততটুকুই জানেন, সমস্ত এলম তাদেরকে দান করেননি। অতীতের সবকিছু সম্পর্কে আল্লাহ জানিয়ে দেননি, তাদের জামানায় যা কিছু ঘটেছে তাদের বর্তমানে সবকিছুই আল্লাহ তাদেরকে জানিয়ে দেননি, যে পৃথিবীর কোথায় কি ঘটছে না ঘটছে বা কি সৃষ্টি হচ্ছে হচ্ছে না, কি হলো হলো না, কি ভালো হলো কি মন্দ হলো, তা সবকিছুই তারা জানতেন না। এবং তাদের ভবিষ্যৎ অর্থাৎ তাদের পরে যা কিছু ঘটেছে বা ঘটছে ঘটবে সে সম্পর্কেও আল্লাহ পাক যতটুকু জানিয়েছেন ততটুকুই জানে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছেন, সেগুলি গায়েব, যা নবী সাল্লামের জামানায় ঘটেনি, পরবর্তীতে ঘটেছে অথবা এখনো ঘটেনি, কিয়ামতের আগে ঘটবে, সে সম্পর্কে আল্লাহ পাক যতটুকু জানিয়েছেন ততটুকুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, তার বেশি জানেন না। এ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজকের বিষয়বস্তু হচ্ছে এই ইলমে গায়েব সম্পর্কে। ইলমে গায়েব, ইলম মানে জ্ঞান, আর গায়েব মানে হচ্ছে অদৃশ্য, অদৃশ্যের জ্ঞান মানে যা চোখের সামনে দেখা যায় না সে সম্পর্কে জ্ঞান। এই জ্ঞান, এই সিফাত, এই গুণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোরআনে কারিমের বহু আয়াতে বলা হয়েছে আলেমুল গায়েবে অশাহাদা, যিনি গায়েব সম্পর্কেও জ্ঞানী, অদৃশ্য সম্পর্কেও জ্ঞানী এবং অশাহাদা যা প্রকাশ্য বা যা সামনে রয়েছে সে সম্পর্কেও সে বিষয়ে আল্লাহ পাক জ্ঞানী। কিন্তু কোন বান্দাকে, কোন নবীকে, কোন রাসুলকে আলেমুল গায়েব বলা হয়নি। এই ভ্রান্ত আকিদা মুসলিম ফিরকার একটি বাতিল ফিরকার আকিদা, যেই ফিরকার নাম হচ্ছে বেরেলভী ফিরকা, যেই দলের নাম হচ্ছে বেরেলভী দল। বেরেলভী বলে এই দলটি পরিচিত বিশেষ করে ভারতে এবং পাকিস্তানে। বাংলাদেশে অনেকে জনসাধারণরা বেরেলভী দল কারা অনেকে জানেন না, আবার তাদেরকে রিজভী বললে বুঝেন, কারণ ওরা এই নামটি পছন্দ করে, এই নামটি তারা পছন্দ করে। এই জন্য অনেক এলাকায় যে এলাকায় এই বেরেলভী দল আছে তারা রিজভী বলে বুঝে। তারা নিজেদের নাম আজকাল এই ভারত পাকিস্তান বাংলাদেশে বিশেষ করে এই ফিরকা রয়েছে, এই ফিরকা নিজের নাম রেখেছে আহলে সুন্নাতুল জামাত, কিন্তু তাদের সম্পর্ক সুন্নাতের সাথে না রয়েছে না জামাতের সাথে রয়েছে। ভালো করে শুনেন, আহলে সুন্নাত মানে হচ্ছে সুন্নাত মানে হাদিস, হাদিসওয়ালা, হাদিসের সাথে তাদের না আকিদার সম্পর্ক আছে না মাসলা মাসাইলের সম্পর্ক আছে। এই বেরেলভীদের হাদিসের সাথে সুন্নতের সাথে এই সম্পর্ক নেই, তাহলে এর নামটি হচ্ছে মিথ্যা নাম। ওয়াল জামাত মানে সাহাবাই কেরামের জামাত, কারণ তারাই হচ্ছে হক জামাত এই উম্মতের, এবং তারাই হচ্ছে মাপকাঠি, তাদের অনুসারী যারা তারা হক, তারা হকপন্থী। সাহাবাই কেরামদের জামাতের সাথে না তাদের আকিদার সম্পর্ক আছে না আমলের সম্পর্ক আছে। বিশেষ করে আকিদার সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, এতেকাদের সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক, যা বিশ্বাস করতে হবে মুসলিম হিসাবে। সাহাবাই কেরামরা যা বিশ্বাস করতেন, যেসব বিষয়ের প্রতি ইমান রাখতেন, সেসব বিষয়ের সাথে এই বেরেলভীদের আকিদার সম্পর্ক নেই, বরং তাদের ভিন্ন ভিন্ন আকিদা রয়েছে। যে আকিদা সাহাবাই কেরামদের আকিদা ছিল না, তাবেইনদের আকিদা ছিল না, তাবা তাবেইনদের আকিদা ছিল না, আইম্মাই কেরাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই, আইম্মাই মুহাদ্দিস, ইমাম বুখারি মুসলিম ইত্যাদি, কোন আইম্মাই কেরামের আকিদা ছিল না। সেসব আকিদার অধিকাংশ আকিদা হচ্ছে শিরকি আকিদা, ছোট শিরক নয় শুধু, বড় শিরকের আকিদা। সেসব আকিদার একটি ভ্রান্ত বাতিল আকিদা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়ব, আল্লাহ শুধু আলেমুল গায়ব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়ব, এবং তার সাথে সাথে তাদের কিতাবে একথাও রয়েছে অন্য অন্য নবীগণ আলেমুল গায়ব। দুই নম্বর, তিন নম্বর, ওলিউল্লাহ যারা আউলিয়া কেরাম তারাও আলেমুল গায়ব। এই তিনটি বিষয় তাদের কিতাব থেকে এমন স্পষ্ট, তাদের বক্তব্য থেকে এমন স্পষ্ট, যার জন্য তাদের কিতাব পড়ে শোনাবার প্রয়োজন নেই। আমাদের দেওবন্দি ভাইদের আকিদায় যেসব শিরক বিদআত লুকিয়ে আছে ওগুলো যেহেতু ওরা স্বীকার করতে চায় না, এই জন্য অনেক সময় বই থেকে পড়ে শোনাবার প্রয়োজন হয়। তবলিগী ভাইদের কিতাবে যেসব শিরক লুকিয়ে আছে যেমন ফাজাইল আমলে, সেগুলি বই থেকে কিতাব থেকে পড়ে শুনিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে, কারণ তারা স্বীকার করতে চায় না, না না না আমাদের মধ্যে শিরক নেই, আমাদের কিতাবে শিরক নেই, আমরা ওইসব শিরকি আকিদে বিশ্বাসী নাই। এই জন্য তাদের কিতাব থেকে পড়ে শুনিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে আর শোনাই সেই জন্য আপনাদেরকে। কিন্তু বেরেলভী দল এদের কিতাব থেকে এদের বক্তব্য থেকে শোনাবার কোন প্রয়োজন করে না, কারণ তারা তাদের বক্তব্যে, তাদের স্টেজে, তাদের কিতাবে, তাদের যে কোনো অনুষ্ঠানে খোলাখুলি তারা প্রকাশ্য এসব আকিদার ঘোষণা করে। নবী সাল্লাল্লাহু আলিমুল গায়ব, আম্বিয়া কেরাম আলিমুল গায়ব এবং আউলিয়া কেরাম আলিমুল গায়ব, এসব আকিদা তারা খোলাখুলি প্রকাশ করে। যারা নিজেরাই স্বীকার করে তাহলে তার জন্য কার দলিল প্রমাণ পেশ করার প্রয়োজন আছে? কোন প্রয়োজন নেই। একজন লোক বলে যে ভাই আমি চোর, তাহলে আবার তার জন্য সাক্ষী প্রমাণ লাগবে নাকি? একে চোর সাব্যস্ত করো, সাক্ষী নিয়ে আস, কোন প্রয়োজন নেই। কিন্তু যদি বলেন না না ভাই আমি মোবাইল চুরি করিনি, আসলে চুরি করেছে, তাহলে সাক্ষী লাগবে তখন, যারা দেখেছে অথবা তার পকেটে মোবাইল আছে, তদন্ত করা, তল্লাশি নেওয়া ইত্যাদির প্রয়োজন পড়ে। তো ঠিক তেমনই যারা নিজেরাই স্বীকার করে যে আমরা নবীকে আলেমুল গায়েব বলি, আমরা আম্বিয়া কেরামদেরকে আলেমুল গায়েব বলি, আমরা আউলিয়া কেরামদেরকে আলেমুল গায়েব বলি, এটি একটি আকীদা। আরো এইরকম শিরকি বহু আকীদা আছে। আর একটি আকীদা হাজির নাজিরের আকীদা, আম্বিয়া কেরাম হাজির নাজির, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজির নাজির, ওলিউল্লাহ হাজির নাজির হয়ে যান। তারপর আরেকটি আকীদা আছে মুখতারিক কুলের আকীদা, মানে বেরবি আকীদাতে এসব আকীদা আমি আলোচনা করেছি, ওই আলোচনাটা শুনলে পাবেন তাতে। অর্থাৎ আল্লাহর ওলিরা নবীরা এদেরকে আল্লাহ সার্বিক ক্ষমতা দিয়ে দিয়েছে পৃথিবীর নিয়ন্ত্রণের, এদের হাতে সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা আছে। এ হচ্ছে তাদের ভাষায় মুখতারে কুল, কুল মানে সবকিছুই, আর মুখতার মানে সবকিছুর ক্ষমতাবান। তারা আকাশ ধরে আছেন, তারা পৃথিবী ধরে আছেন, তারা জমিন ধরে আছেন, তাদের হাতে পাহাড় পর্বত, তাদের হাতে হায়াত মত জীবন মরণ ইত্যাদি। এগুলি হচ্ছে মুখতারি কুলের আকিদা। এগুলি আকিদা হচ্ছে বেরেলভিদের শিরকি কুফুরি আকিদা, যেগুলি হচ্ছে শিরকি আকবার, এগুলি হচ্ছে বড় কুফুরি। এরপরে ইসলাম থাকে না কোন ব্যক্তি যদি এসব বিশ্বাস করে। তার একটি আকিদা হচ্ছে এলমে গাইবের আকিদা। কার সম্পর্কে বললাম? তাদের আকিদা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই জানেন, সবকিছু জানেন। আমি তো খুব সংক্ষেপে বলছি, তাদের কিতাবে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাররা জাররা মানে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বস্তু সম্পর্কে জ্ঞানী, অতীতের বর্তমানের ভবিষ্যতের ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু, পৃথিবীর কোথায় কি ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু আছে বা ক্ষুদ্র ক্ষুদ্র কোন বিষয় হচ্ছে বা কোন ঘটনা ঘটছে, সবকিছু সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আলেমুল গায়ব, অবগত। এইরকমই আম্বিয়াগণ সম্পর্কে তাদের দাবি, এইরকমই উলিয়া আউলিয়া সম্পর্কে তাদের দাবি। এই বেরেলভিদেরকে চেনার জন্য আমি আর একটি কথা বলি, যে বাংলাদেশে সাধারণত বেরেলভি হচ্ছে আঠরসিরা, বেরেলভি হচ্ছে মাইজ ভণ্ডারিরা, বেরেলভি হচ্ছে ফুলতলিরা, হ্যাঁ এইরকমই দেওয়ানবাগিরা বেরেলভি, হ্যাঁ আর কি আছে, এইরকম অনেকগুলি আছে যেগুলো প্রসিদ্ধ বললাম। আর সারসিনা যারা, এরা হাফ বেরেলভি আর হাফ দেওবন্দি, এরা দেওবন্দিও না আর বেরেলভি না, মাঝামাঝি। যেমন ফুরফুরারা ভারতে, ভারতে পশ্চিমবঙ্গে ফুরফুরারা অর্ধেক বেরেলভি অর্ধেক দেওবন্দি, এরা দেওবন্দিও না বেরেলভিও না, এদেরকে কোন ক্যাটাগরিতে? ইনসাফের সাথে, ন্যায় বিচারের সাথে, ন্যায় নীতির সাথে বলার উদ্দেশ্যে আমি এই কথাটি বললাম যে তারা অর্ধেক বেরেলভি, মানে বেরেলভি আকিদাও তাদের মধ্যে রয়েছে। আবার অনেক ক্ষেত্রে বেরেলভি আকিদা আহমদ রেজা খান বেরেলভির আকিদার আবার কিছু ছেড়ে দিয়ে দেওবন্দিরও কিছু নিয়েছে, এই জন্য বললাম যে তাদের অর্ধেক বেরেলভি আর অর্ধেক হচ্ছে দেওবন্দি। তো এই হচ্ছে মোটামুটি তাদের ফিগার, তাদের ফিগার চেহারা হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তানে বেরেলভিদের। বেরেলভিরা তাদেরকে বেরেলভি বললে ওরা রাগ করে, যেমন শিয়াদেরকে রাফেজি বললে রাগ করে, শিয়া খুশি ওরা, ওই রকমই আবার বেরেলভিদেরকে রেজভি বললে ওরা খুশি। যার ফলে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা যেসব এলাকায় যেসব ভাইরা আছেন, ওই এলাকার লোকদের সাথে আমার কথাবার্তা হয়েছে, ওরা ওদেরকে রেজভি বলে খুব চট করে চিনে ফেলে দেয়, কারণ এই নামটি তারা পছন্দ করে, তাদের পছন্দ দেখেন। রেজভি নামটি কোথেকে আসলো? আহমদ রেজা খান বেরেলভি থেকে। ভারতের উত্তরপ্রদেশের একটি শহরের নাম হচ্ছে বেরেলি, শহরের নাম হচ্ছে বেরেলি। এই বেরেলি শহরে এক বিদাতি আলেম জন্মগ্রহণ করে, যেই ব্যক্তি কোরআন এবং হাদিসকে বিকৃত করে কবর পূজা মাজার পূজা নবী আলেমুল গায়েব হাজের নাজের নবী সবকিছুর ক্ষমতা রাখেন পৃথিবীর নিয়ন্ত্রণকারী, এই আকিদা পেশ করে সুন্দরভাবে কোরআন হাদিস বিকৃত করে, এই বাতিল আকিদাকে সুন্দরভাবে সাজিয়ে পেশ করে। এই বাতিলের ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন এই আহমদ রেজা খান বেরেলভিকে, আহমদ রেজা খান বেরেলভি। এখন যারা এই ভ্রান্ত বাতিল আকিদার বিরোধী, যেমন দেওবন্দি ভাইয়েরা এবং আহলে হাদিস উলামায়ে কেরামরা, এইরকমই আরো অনেকে যারা রয়েছেন জামাত ইসলামী ভাইয়েরা, এদের এই শিরক কুফরির আকিদার বিরোধী এই বিষয়ে, তারা তাদেরকে বেরেলি বলে বা বেরেলভি বলে। আসলে বেরেলি শহর থেকে ওদের নাম হচ্ছে বারেলভি, বারেলভি, ওরা বারেলভি নামটা না নিয়ে ও মধ্যখান থেকে নিয়েছে, আহমদ রেজা খান ওই রেজা থেকে নিয়েছে, কি নিয়েছে যে আমরা রিজভি। তাহলে দেখেন তারা নিজেরাই চয়েস করেছে যে আমরা কার অনুসারী, কার উম্মত, আহমদ রেজা খানের, এই জন্য আমরা নিজেদেরকে রিজভি নামটি পছন্দ করছি, আমাদের জন্য রিজভি নামটি পছন্দ করেছে। এইভাবে বেরেলিরা নিজেদেরকে রিজভি বলে পরিচয় দিয়ে থাকে। আর তাদের একটা চমকদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর ওটার সংক্ষেপ নাম হচ্ছে সুন্নি মুসলমান। হ্যাঁ, এই জন্য ভারত বাংলাদেশ পাকিস্তানের বিদাতি এলাকা বেরেলভি এলাকা ভাগ দেখবেন দুই ভাগ, সুন্নি নয় ওয়াহাবি। ওই বিদাতি এলাকায় যারা বসবাস করেন তারা আমার কথাগুলি হাড়ে হাড়ে অনুভব করবেন। এখন ওই এলাকায় যদি সুন্নি না বলে নিজেকে তাহলে কি বলবে তাদেরকে? ওয়াহাবি বলবে। আর ওয়াহাবি অর্থ তাদের দেওবন্দিরও তাদের কাছে ওয়াহাবি, আহলে হাদিসও তাদের কাছে ওয়াহাবি। আর সৌদি আরবের ওলামায়ে কেরাম এবং মুসলমান ভাইরা যারা আছে তারা ওয়াহাবি, কুয়েত কাতার বাহরাইন যারা আছে তারা ওয়াহাবি। তাহলে তাদের কাছে মুসলিমরা দুই ভাগে বিভক্ত, হয় বেরেলভি আকিদায় বিশ্বাসী হয় তাহলে সুন্নি, ভ্রান্ত সুন্নি মানে কবর পূজার যে ধর্ম, আর আলেমুল গায়ব হাজার নাজির বলা যে কুফুরি আকিদা, এই আকিদায় যারা বিশ্বাসী তারা হলো তাদের কাছে সুন্নি। আর সুন্নি যদি না হইতে পারো দেওবন্দি হইলেও ওয়াহাবি, তবলিগি হইলেও ওয়াহাবি, জামাত ইসলামী হইলেও ওয়াহাবি, আহলে হাদিস হইলেও ওয়াহাবি, আর সৌদি আরবের ওলামায়ে কেরাম আর জনসাধারণ হইলেও ওয়াহাবি। এই হইল ভাগ, যেই ভাগ পাবেন আপনি বাতিল ভাগ এবং বিভ্রান্তিকর ভাগ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে। এই পরিচিতির প্রয়োজন ছিল, এই পরিচিতি শোনার পরে বেরেলভিদের তারপরে তাদের আকিদা শোনেন। তাদের একটি আকিদা হচ্ছে যে কি বললাম, আলেমুল গায়ব আল্লাহ পাক শুধু নন, কি আলেমুল গায়ব তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাম, অন্য আম্বিয়াগণ এবং উলিয়া উলিয়া কোরআন এবং হাদিসে আলেমুল গায়ব সম্পর্কে কি বলে এ কথা আপনাদেরকে আজকে শোনাব। কোরআন এবং হাদিসে আলেমুল গায়ব কাকে বলা হয়েছে এবং ইলমুল গায়ব কি, ইলমে গায়ব এই বিষয়টিকে বোঝার জন্য বুঝে নেন যে ইলমে গায়ব একরকম যে কিছু গায়ব অদৃশ্যের কথা ওহির মাধ্যমে তার জীবদ্দশায় নবীর জীবদ্দশায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লামের জীবদ্দশায় ওহির মাধ্যমে কিছু গায়ব জানিয়ে দেওয়া, যখন জানিয়ে দেওয়া হইল সেটা আর গায়ব থাকলো কি, জানিয়ে দেওয়া হইল প্রকাশ হয়ে গেল। আচ্ছা তারপরে তাকে যে জানিয়ে দেওয়া হয়েছে তিনি যেগুলি বিষয়ের সম্পর্ক মাসলা মাসাইলের সাথে, হুকুম আহকামের সাথে, আকীদা বিশ্বাসের সাথে সেগুলি গোপনে রেখেছেন না জানিয়ে দেওয়া ফরজ ছিল, জানিয়ে দেওয়া ফরজ ছিল। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আপনার প্রতি নাজিল করা হয়েছে কি করেন আপনি বললে পৌঁছিয়ে দেন। তাহলে নবী সাল্লামের প্রতি নাজিল করা হয়েছে জান্নাতের কথা, জান্নাত গায়ব না, জান্নাত আল্লাহ তৈরি করেছেন, জাহান্নাম গায়ব, দাজ্জাল গায়ব, ইয়াজুজ মাজুজ গায়ব, সব গায়ব না এগুলি, ইত্যাদি ইত্যাদি যতগুলি কিয়ামতের বড় বড় লক্ষণ আছে ছোট লক্ষণ আছে সবগুলি গায়ব। বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার প্রতি যা নাযিল হয়েছে তা পৌঁছিয়ে দেন, নবী সাল্লাম পৌঁছিয়ে দিয়েছেন। তাহলে নবী এগুলোকে যদি বলেন যে এগুলির কারণ নবী আলেমুল গায়ব, তাহলে নবী একাই আলেমুল গায়ব থাকলেন কি? সাহাবাই কিরামদেরকে জানিয়ে দিয়েছে তারা আলেমুল গায়ব হয়েছেন, মুহাদ্দিসিনরা ফুকাহা কিমা বাবানি ফা শাফি মালিক আহমদ এইরকমই জনসাধারণ এজেজ মাঝে সম্পর্কে জানেন, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানেন, কবর আজাব হয় জানেন, তাহলে তো সব জনসাধারণ তো আলেমুল গায়ব হয়ে গেল। তাহলে তাহলে এই অর্থে আলেমুল গায়ব ধরলে হবে না, এগুলি আর গায়ব থাকেনি, প্রকাশ হয়ে গেছে, কি হয়েছে এগুলি প্রকাশ হয়ে গেছে। আলেমুল গায়ব হওয়ার আরেকটি অর্থ হচ্ছে যে কারো কাছে এই রকম ক্ষমতা থাকা যেন তার কাছে কি আছে, চাবি, তার কাছে কি আছে, মিফতাহুল গায়ব আছে, গায়বের চাবি আছে তার কাছে, যখন যেটা জানার প্রয়োজন, যখন যে সম্পর্কে তার নলেজের প্রয়োজন, চাবি লাগাইল খুলল আর সে গায়বের দরজা খুলে গেল, সব দৃশ্য দেখে নিল। এই অর্থ যদি ধরা হয় তো এই চাবি কার কাছে আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, আর কোন নবীর কাছে আছে, কোন ওলির কাছে আছে, কোন ইমামের কাছে আছে, ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদের কাছে আছে, জিলানির কাছে আছে, চিশতির কাছে আছে, কারো কাছে আছে? আরে নবীর কথা বললাম যে তার কাছে যদি না থাকে, নেই নেই বলছেন, অথবা আস্তে করে আপনারা বলছেন। কিন্তু বিদাতিরা যখন শুনবে দেখো এরাও মনে হয় আমাদেরই সব আছে, এরাও খুব আস্তে করে বলছে। নবী সাল্লামের কাছে কি এমন কোন চাবি ছিল যে খুলে দিলে সবকিছু জেনে নিলেন? আমাদের দেশীয় তরিকে মাঝে মাঝে বলতে হবে, কারণ আমাদের দেশে এইরকমই একেবারে চিল্লে শুধু স্বীকার করান, কোরআন হাদিস বলা হোক আর না হোক, ভুল বলছে তারপরে ঠিক না ঠিক ব্যাস হয়ে গেল। এই হলো অবস্থা আমাদের দেশের। এখন শোনেন এই বেরেলভী সম্পর্কে, বেরেলভীরা আলেমুল গায়েব যে বলছেন নবী সাল্লাম কি, তাদের ধারণায় তার কাছে এমন চাবি আছে যা দিয়ে তিনি যখন ইচ্ছা সবকিছু জেনে নিতে পারেন। বরং তাদের ভাষায় আরো বলছি, সমস্ত গায়েব তাকে শুধু ওই ওহির মাধ্যমে যা কিছু জানিয়ে দেওয়া হয়েছে তা নয়, অল্প কিছু সব কিছুই তাকে দিয়ে দেওয়া হয়েছে আমাদের রেজাখানের ভাষায়, তার শিষ্যদের ভাষায়, এবং এই বেরেলভী মজহাবের ভাষায়, তাদের কিতাব এবং বক্তব্যের ভাষায় তারা বলেছেন যে কুল্লি গায়েব দিয়ে দেওয়া হয়েছে, মানে সমস্ত গায়েব নবী মোহাম্মদ সাল্লামকে কি করা হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। সমস্ত গায়েব, অতীতের, বর্তমানের, ভবিষ্যতের, এবং যা কিছু ঘটছে ঘটবে সব কিছু সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে এমন কি কে জান্নাতি কে জাহান্নামী, কোন উম্মতের জন্ম আজকে হইল, আজকে কতজন মুসলিমের জন্ম হইল, আজকে কতজন মুসলিম মারা গেল, সবকিছুই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেরেলভীদের মজহাবে কি করা হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবর থেকে জানতে পারছেন যে আজকে এতজন মুসলিম জন্মিল, আজকে এতজন মুসলিম মরল, আজকে এতজন বেনামাজি মুসলিম আর ফাসেক লম্পট মুসলিমগুলি মরে জাহান্নামে পৌঁছিল, এতজন কাফের আজকে মরে জাহান্নাম রসিদ হইল। এসব কিছু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানছেন। এই হচ্ছে বেরেলভীদের আকীদা। বেরেলভীদের সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদের এর দ্বারা হয়েছে যে বেরেলভী কারা, কারণ বেরেলভীদের চেনার প্রয়োজন আছে। আমাদের দেশে অনেক জনসাধারণ এমন আছে যারা বেরেলভী বক্তাগুলিকে নিয়ে আসে, অথচ তারা বেরেলভী নয়, দেওবন্দী হইত তবলিগী, কিন্তু বেরেলভী বক্তা নিয়ে আসে। আমি আমার এলাকায় যেসব ওই হানাফি দেওবন্দী, কিন্তু জাহেল এলাকা, এমন কোন ভালো আলেম নেই যে তাদের দিক নির্দেশনা দিবে, খুব সুন্দর কণ্ঠ সুর সুর করে ওয়াজ করে বেরেলভী বক্তা নিয়ে চলে এসেছে, বহু ঘটনা এরকম দেখেছি। আর বাংলাদেশেও বিভিন্ন এলাকায় এরকম হচ্ছে, যার ফলে বহু দেওবন্দী বহু তবলিগী যারা বেরেলভী আকিদে ছিল তারা বেরেলভী হয়ে যাচ্ছে। কেন নিয়ে আসছে? ওই যে কিছু মিল আছে দেওবন্দী আর বেরেলভী, যে কিছু কিছু কিছু ক্ষেত্রে ভাতৃত্ব আছে, নাবি নিচে হাত বাঁধা এরকম করে দুই দলই বেরেলভী পড়ে আর দেওবন্দীও পড়ে। হ্যাঁ, তারপরে আমিন ও বলে না, আমরাও বলি না, তো সেম সেম আমাদের মতই। হ্যাঁ, তারপরে অনেক ক্ষেত্রে মিলাদের ক্ষেত্রে একমত, দেওবন্দী কিন্তু এরাও মিলাদ করে আর বেরেলভী এরাও মিলাদ করে, সবে বরাত, হ্যাঁ ওগুলি তো মিল আছে, দেওবন্দী সবে বরাত করে আর বেরেলভী সবে বরাত করে, বুঝতে পারে না যে বেরেলভী হুজুর না দেওবন্দী হুজুর, আমাদের মতই তো। তারপরে সম্মিলিত দুরুদ, যে বেদাতি দুরুদ বাংলাদেশে ছড়িয়ে আছে আর পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে, বিশেষ করে এই বেদাতি দুরুদ আমি উত্তরপ্রদেশে ইউপিতে পড়েছি দেখিনি, ওদের দিকে অন্যগুলি আছে, অন্য বেদাতগুলি বেরেলভীদের মধ্যে আছে, দেওবন্দীদের মধ্যে ওই বেদাতগুলি নাই ইউপিতে, কিন্তু জিয়া নবী সালাম আলাইকা শুরু করে সম্মিলিত পড়বে, কিন্তু বাংলাদেশে, বাংলাদেশে দেওবন্দী নিজেকে দেওবন্দী বলছে, তারপরেও আল্লাহুম্মা সাল্লি আলা বলে না, দেওবন্দীও পড়ছে আর বেরেলভী পড়ছে, আর বেরেলভী বক্তা এসে দেওবন্দীদেরকে খুশি করে দিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ে। আপনার সামনে এখন বলি, সাইদি সাহেব জামাত ইসলামীর লোক, দেওবন্দীর লোক, ঠিক না, বেরেলভী নয়, তারপরেও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এখন একে ডাকবে না কেন, বেরেলভীও ডাকে, দেওবন্দীও ডাকে, আর মুখ আলহাদিসও ডাকে, ডাকে তো। এইরকম মার্কেটে বেশ কিছু বক্তা আছে বেরেলভী বক্তা, যাদেরকে দেওবন্দীরা ডেকে জাহেল সমাজ তারা বেরেলভী হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি আমার এলাকায় এমন দুই তিনটি গ্রাম চেনি যারা ছিল আজ থেকে ২৫ বছর আগে দেওবন্দী, ২৫ বছর আগে দেওবন্দী, গ্রামের নাম ধরে ধরে আপনাকে বলতে পারি, এখন পর্যন্ত মনে আছে সেই গ্রামগুলি, যদি আজকে হয়তো ২০ বছর ধরে ওই গ্রামে কোনদিন আমি কদম রাখিনি, সেই গ্রামগুলি ছিল দেওবন্দী, কিন্তু তারা বেরেলি বেশ কিছু বক্তা নিয়েছে প্রতি বছর ওই জলসা জলসা বাৎসরিক জলসা করাতে করাতে নিজেরা ধীরে ধীরে সবগুলি বেরেলি হয়ে গেছে, সবগুলি বেরেলি হয়ে গেছে। তো সতর্ক সাবধান আমাদের বিশেষ করে দেবন্দী ভাইদেরকে বলছি, যারে ভাই কমপক্ষে তাদের অনেক বড় বড় শিরকুপুরি থেকে বেঁচে আছেন আপনারা, সুতরাং আর একটু বেশি বাঁচার চেষ্টা করেন বিদাতগুলি থেকে, তো আল্লাহ পাক ইসলাম সংশোধন করে দেবেন। কিন্তু বেরেলি বক্তাদেরকে নিয়ে আসেন না, বেরেলি ওয়াইজদেরকে নিয়ে আসেন না, বেরেলি আলেমগুলিকে নিয়ে আসেন আপনার জলসাতে ওয়াজ মাহফিলে আর অমক তমক অনুষ্ঠানে মিলাদ করার নামে নিয়ে এসে গুমরা হলেন না, কত অনুষ্ঠান হলেন না। আলহামদুলিল্লাহ লেডিসরা তাদের প্রশংসা করা যেতে পারে যে বেরেলি বক্তা নিয়ে আসে না, কিন্তু এদের আরেকটি জেহালত আছে। আমি তাদেরকে বলছি যে আরো সতর্ক হওয়ার দরকার আছে, এরা ওই দেওবন্দি বা ওই জামাত ইসলামীর কিছু বক্তা যেমন গোলাম সাইদি সাহেব বা এই ধরনের যেগুলি বক্তা আছে গোলাম মর্তুজা পশ্চিমবঙ্গের, এইসব বিদাতিগুলিকে নিয়ে আসে, নিয়ে আসার পর নিজেরা অনেকটাই গুমরা হচ্ছে, অনেকটাই এরা গুমরা হচ্ছে এই ক্ষেত্রে তাদের অজ্ঞতার কারণে। সুতরাং তাদেরকেও সতর্ক সাবধান করছি যে আপনাদের কাছে কোরআন সুন্নার অনুসারী বহু আলেম রয়েছে, তাদের কাছ থেকে ইস্তেফাদা করুন, তাদের কাছ থেকে ইলম শিখুন, তাদেরকে দিয়ে আপনার দিনের মাহফিল করুন, কিন্তু নিজেদের জাতিকে গুমরা করি না বিদাতিদেরকে ডেকে। তো আলোচনা লম্বা হয়ে গেল, এখন আপনাদেরকে শোনাই যে আলেমুল গায়ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করছেন যে হে নবী আপনি বলে দেন যে আমি গায়ব জানি না। গায়ব জানার মতো চাবি চাবি থাকা আর গায়ব যে কোনো সময় আমি জেনে নেব এই রকম ক্ষমতা আল্লাহ পাক কোন ব্যক্তিকে দেননি। আল্লাহ পাকের শব্দ সূরে আনআমের আয়াত নম্বর 50-এ কুল্লা আকুলু লাকুম ইন্দি খাজাইনুল্লাহ, হে নবী আপনি বলে দিন, আল্লাহ পাক আদেশ করছেন যে নবী আপনি বলে দিন, লা আকুলু লাকুম তোমাদেরকে আমি বলছি না মানে এটি আমার বক্তব্য নয়, ইন্দি খাজাইনুল্লাহ আমার কাছে আল্লাহ পাকের ভান্ডার রয়েছে। অর্থাৎ এই আয়াত দিয়ে প্রমাণ হয় যে বেরেলিদের এই আকীদাও বাতিল যে নবীর কাছে ভান্ডার আছে, নবী মুখতারিকুল, যা কিছু চান দিতে পারেন, যাকে ইচ্ছা সুখী করে দিতে পারেন, যাকে ইচ্ছা দুঃখী করে দিতে পারেন, না আল্লাহর ভান্ডার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেই। ওয়ালা আলামুল গায়বা এবং দ্বিতীয় আকীদা পেশ করছেন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলে দেন আমি গায়ব জানি না, এই কথা বলে দেন স্পষ্ট। এরপরে কেউ যদি বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব, তো কি বলবেন তাকে? কোরআন করিমকে কিভাবে সরাসরি একেবারে অস্বীকার করা হচ্ছে, ওয়ালা আলামুল গায়বা আমি গায়ব জানি না, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক আর আমি এ কথাও বলছি না যে আমি ফেরেশতা, আমি ফেরেশতা নই। তাহলে যারা বলে নবী নূরের পয়দা সেই বিদাতীদের হুশ করা উচিত, এবং এই নবী নূরের পয়দা এই আকীদা শুধু বেরেলভিদের না, বহু দেওবন্দী মূর্খতার কারণে তারাও বলে যে নবী নূরের, আশ্চর্য হয়ে যাবেন আপনি। ঠিক আছে, আবার ওইরকম কেউ অসুখ হইল নাকি ভাই? আল্লাহ পাক হেফাজত করেন। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি বলছি না যে আমি ফেরেশতা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি? জিন? নবী ফেরেশতা নন মানে মানুষ, ইন্নামা আনা বাশারু মিসলুকুম, আল্লাহ পাক অন্যায় বলছেন আমি তোমাদের মতো একজন মানুষ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান, আর আদম আলাইহিস সালাম মাটি দিয়ে পয়দা, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের পয়দা? মাটি দিয়ে পয়দা, নূরের পয়দা নয়। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি ফেরেশতা নয়, আমি ফেরেশতা বলছি না নিজেকে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি একমাত্র অনুসরণ করি যে আমার কাছে ওহি আসে, আমার কাছে যা ওহি আসে তারই অনুসরণ করি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সংবাদ ওহির মাধ্যমে আসে, যদি গায়েব হয় ভবিষ্যতের হয় সেগুলি জানেন শুধু, কিন্তু তার আগে বলে দিলেন যে ওয়ালা আলামুল গায়েব, আমি গায়েব জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আলামুল গায়েব নন। আয়াত বড় আছে, এতটুকু যথেষ্ট, কারণ আমাদের দলিলে যে বিষয়গুলি ছিল সেগুলি এতেই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরে আনআমের আয়াত নম্বর 59 ইরশাদ করেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি, ওয়া ইনদাহু তার কাছে, কার কাছে? আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কাছে রয়েছে, নিকটে রয়েছে মাফাতিহুল গায়বি, গায়বের চাবি সমূহ। মাফাতি মিফতাহুনের জমা হচ্ছে মাফাতি, গায়বের চাবি সমূহ কার কাছে রয়েছে? আল্লাহ পাকের কাছে রয়েছে। তাহলে কোন ব্যক্তির কাছে দুনিয়ায় যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছেই না থাকে, তাহলে অন্য কারো কাছে থাকার নাম না প্রয়োজনই করে না। বরং তাদের নাম নেওয়া বেয়াদবি। যদিও বাতিল পন্থীদের আকিদা জিলানি তিসি সম্পর্কে সেজন্য তাদের নাম নিতে হচ্ছে, কিন্তু আসলে নবী সাল্লামের সামনে এদের নাম নেওয়া হচ্ছে নবী সাল্লামের বেয়াদবি করা। যে বললাম যে নবী সাল্লাম আলেমুল গায়েব না, আবার জিলানির নাম নিতে হবে নাকি? কমন বিবেক দিয়ে, সাধারণ বিবেক দিয়ে বুঝতে হবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলেমুল গায়েব না হন তাহলে আবার কে হইতে পারে, আমার কি হইতে পারে? ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বে, একমাত্র তার নিকটে গায়বের চাবি সমূহ রয়েছে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ গায়ব জানে না। ওয়ায়ালাউ মা ফিল বাররি ওয়াল বাহরি, যা স্থলে আছে আর যা পানিতে সমুদ্রে আছে সবকিছুই আল্লাহ পাক জানেন, সম্যক জ্ঞানী। তারপরে এই যে গায়বের চাবি সমূহ বলা হয়েছে, গায়বের চাবি সমূহর অর্থ হচ্ছে যে গায়ব মৌলিক বিষয়গুলি, গায়বের মৌলিক বিষয়গুলি গায়বের আল্লাহ পাক রব্বুলের পাঁচটি উল্লেখ করেছেন সূরা লোকমানে। সূরা লোকমানের আয়াত নম্বর ৩৪ আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুসসা, নিশ্চয়ই আল্লাহ পাকের নিকটে কিসের জ্ঞান রয়েছে? কিয়ামতের জ্ঞান রয়েছে, ইলমুসসা, কিয়ামতের জ্ঞান। তাহলে কিয়ামত কখন হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষণগুলি তাকে বলা হয়েছিল, নিদর্শন বলা হয়েছিল, আলামতগুলি বলা হয়েছিল, কিন্তু এ কথা জানিয়ে দেওয়া হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এত সালে কিয়ামত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটুকু শুধু জানা যে জুমার দিনে কিয়ামত হবে, কিন্তু বলা হয়নি যে কোন জুমার দিনে কত তারিখে, কত সালে কথা বলা হয়নি। আর যতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে আমাদেরকে জানিয়ে, আমরা জানি হাদিসে আছে যে জুমার দিনে কি হবে, কিয়ামত কায়েম হবে। যেদিন কিয়ামত কায়েম হবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই গায়ব জানিয়ে, আমরা জেনেছি, না হলে কেমন করে জানতাম? তাহলে আর গায়ব থাকেনি সেটি। ওয়ায়ুনাযিলুল গাইস, এবং বৃষ্টি বর্ষণ, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন, কখন বৃষ্টি হবে, কোন বছরে কত পরিমাণ হবে, কোন দিনে হবে, কোন কোন তারিখে হবে, একমাত্র আল্লাহ পাক জানেন। সামান্য কিছু সময় আগে বলে দেওয়া, এটা যান্ত্রিক সভ্যতার যুগে কিছু জ্ঞান যে সায়েন্সের জ্ঞান রয়েছে তার ভিত্তিতে, তাহলে এমন কোন চাবি নাই যে বসে বসে একজন মানুষ, সে বৈজ্ঞানিকই হোক আর কোন আলেমের দিন হোক আর হাফেজে কোরআন হোক আর আল্লামা হোক শাইখুল হাদিস হোক, বসে বসে আছে যে হ্যাঁ অমুক তারিখে খুব বেশি বৃষ্টি হবে, কোন শক্তির কাছে এই জ্ঞান নেই। তাহলে বিজ্ঞানের মাধ্যমে যদি বলে দেয় যে পূর্বাভাস যে বলা হচ্ছে আজকালকার, হ্যাঁ আবহাওয়া সম্পর্কে বলা হচ্ছে, ঝড় তুফান সম্পর্কে বলা হচ্ছে, বৃষ্টি সম্পর্কে বলা হচ্ছে, সেটা বিদ্যার মাধ্যমে, যতটুকু বিদ্যা আল্লাহ পাক দিয়েছেন তার মাধ্যমে সম্ভাবনা আছে এরকম হতে পারে, আর তার অনেকটাই ঠিক হচ্ছে। এর মানে এই না যে তারা গায়েব জেনে নিয়েছে, কিন্তু বিনা এলমে বিনা জ্ঞানে বসে কেউ বলে দিবে অথবা তার কাছে অলরেডি জ্ঞান আছে এমন কোন ব্যক্তি পৃথিবীতে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া, যে বৃষ্টি কখন হবে আর কত পরিমাণ হবে। ওয়ায়া আল্লাহ মাহফিল আরহাম, এবং আল্লাহ পাক বলছেন যে জরায়ুতে কি আছে, রাহেমে কি আছে, মায়ের উদরে রাহেম আছে, এই রাহেমে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, কয়জন আছে, একজন যুবতী এখনো বিয়ে হয়নি অথবা বিয়ে হইল এখনো গর্ভধারণ করেনি, এমন নয় যে ছয় মাস আট মাসে চলে গেছে আর বিজ্ঞান দিয়ে বলছে ছেলে আছে না মেয়ে আছে, না বলতে পারবে যে এই মেয়ের বয়স এখন ১২ বছর আর এই মেয়ে ৬০ বছর বাঁচবে আর ৬০ বছরের মধ্যে তার ১০টা ছেলে মেয়ে হবে, আছে কোন শক্তি বলতে পারবে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, কোন শক্তি জানে না, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন না আর কেউ জানে না। আগামীকালকে কি করবেন কোনো ব্যক্তি জানেন না, কোনো ব্যক্তি জানে না যে আগামীকালকে কি করবেন। সুতরাং এই গণকদের কাছে যাওয়া এই জন্যই শিরক। বাংলাদেশ থেকে বিদেশে আসার জন্য ঢাকা এসে পড়ে আছেন, আর ঢাকা এসে দেখলেন যে ফুটপাতে এক গণক বসে আছে আর সবার হাত দেখছে, হাত দেখে বলছে তোমার ভাগ্য ভালো, তোমার তকদির খারাপ, হ্যাঁ তোমার দুইটা বিয়ে হবে, এগুলো আমরা ছোটকালে খুব দেখেছি, মানে তামাশা দেখেছি, হাত আলহামদুলিল্লাহ দেখাতে যায়নি কিন্তু দেখতাম যে এরকম হাত দেখে বলতো তোমার দুইটা বিয়ে হবে, কারো তিনটা বিয়ে হবে, হ্যাঁ তোমার স্ত্রী মারা যাবে, কাল তালাক হয়ে যাবে, এইগুলো কত লোককে যে পেরেশান করে দিত এই মুশরিকগুলি, কত মিথ্যা কথা বললে। আর কত শিরকি কুফরি কথা, কত জিন দিয়ে সাহায্য নেওয়া, এইসব শিরকি কুফরি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে যে হাত দেখাতে যাবে এবং বিশ্বাস করবে। হাত দেখালেন যে আমি খুব চেষ্টা করছি আর এক একজনকে টাকা দিয়েছি, 3 লাখ টাকা দিয়েছি, আর বিদেশ যাওয়া হবে কি হবে না কামিয়াব একটু দেখুন তো, হ্যাঁ হ্যাঁ হবে না হবে না হবে না, বিশ্বাস করলেন। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি বিশ্বাস করল আর হাত দেখালো, সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি উপর কোরআনে করিম যে নাজিল হয়েছে এর সাথে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। শুনে আর যদি রহস্য মজা করে হাত দেখাতে যান, রহস্য মজা করে বিশ্বাস করলেন না, রহস্য মজা করে যে হাত দেখাতে যান, তাহলে কি শাস্তি বলেছেন? 40 দিনের নামাজ কবুল হবে না। এমনি বিশ্বাস না, কিন্তু এই ভণ্ডদের একটু হাতটা দেখায় কি বলে দেখি, দেখালেন লাম তুক বল্লহ সালাত আর বাই নাই সবাহান, 40 দিনের নামাজ কবুল হবে না। অমা তাদের নাফসুল মাজা তাকসেব গাদা, আগামীকালকে কি করবেন, কি করবেন মানে কাজকর্মের ক্ষেত্রেও, পড়াশোনার ক্ষেত্রেও, চাকরি বাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিবাহ সাদীর ক্ষেত্রে, উন্নতি অবনতির ক্ষেত্রে, হায়াত মতের ক্ষেত্রে, আগামীকালকে কি হবে, সুস্থ অসুস্থ থাকার ক্ষেত্রে, আগামীকালকে সুস্থ থাকবেন অসুস্থ হবেন জানেন? অমা তাদের নাফসুল কোন মানুষ জানেন না, আপনি জানেন না, আপনার সম্পর্কে অন্য কেউ জানে। 5 নম্বরে অমা তাদের নাফসুল বেআইয়ার দিন তামুত, আর কোন মানুষ জানে না যে কোন ক্ষেত্রে গিয়ে তার মত হবে, কোন জমিনে তার মত হবে, সৌদি আরবে মত হবে না বাংলাদেশে মত হবে, না বিদেশে চিকিৎসা করতে গিয়ে মত হবে, হ্যাঁ না পানি জাহাজে ডুবে মরবে, না নৌকায় ডুবে মরবে, বন্যার সময় পানি ডুবে মরবে, না উড়োজাহাজে দুর্ঘটনায় মরবে, আল্লাহ পাক ভালো জানেন। কোন জমিনে কোথায় যে কার মত হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কয়টি বিষয় বয়ান করা হইল? 5টি বিষয়। এ সম্পর্কে হাদিস শোনায় এখন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আব্দুল্লাহ বিন উমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, মাফাতিহুল গায়বে খামসুন, গায়বের মৌলিক বিষয় মাফাতি, ওই যে আগের আয়াতে বলা হয় ইন্দাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ পাকের কাছে গায়বের মৌলিক বিষয় আল্লাহ পাকের কাছে, কেউ জানে না। আগামীকালকে জানেন না যখন, তার মানে তাহলে আগামীকালকে কি ঘটবে সেই সেই যদি না জানেন তাহলে কিয়ামত পর্যন্ত কি করে জানবেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে কি করে জানবেন, কেউ জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, মাফাতিহুল গায়বে খামসুন, গায়বের মৌলিক বিষয়গুলি চাবিগুলি হচ্ছে 5টি, লাই আলামা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না, লাই আলামা মা তাগিদুল আরহাম, রেহেমে কি রয়েছে, মহিলাদের পেটে কি রয়েছে, ছেলে না মেয়ে আর কটা রয়েছে, আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। ওয়ালাই আলামা মা ফি গাদিন ইল্লাল্লাহ, আগামীকালকে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়ালাই আলামা মা তায়াতিল মাতার, বৃষ্টি কখন আসবে আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়ালা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত, আর কোনখানে কার মত হবে কেউ জানে না। ওয়ালা ইয়ালামা মাতা তাকুমুস সাআতু ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না যে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, কিয়ামত কখন কায়েম হবে, পৃথিবী কখন ধ্বংস হবে, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফ হাদিস। তাহলে সূরা লোকমানের আয়াত নম্বর 34-এ যে 5টি বিষয় বলা হয়েছে, সেই 5টি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন বুখারী শরীফ হাদিস, মাফাতিহুল গায়বে খামসুন, গায়বের মৌলিক বিষয় হচ্ছে 5টি। আরো বেশ কয়েকটি আয়াত শোনাই, তারপরে যতটা সময় আমাদের সাথে থাকবে তাতে আরো কিছু হাদিস শোনাবো যে আল্লাহ পাক ছাড়া গায়েব কেউ জানেন না, এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গায়েব জানতেন না, বরং গায়েব জানার তার কাছে কোনো ক্ষমতাও ছিল না, আংশিক ক্ষমতা নেই যে তিনি কবরে আছেন, আর তিনি যেমন বিদাতিদের আকিদায় হায়াতুন নবী, মানে নবীর হায়াত রয়েছে, বেঁচে রয়েছেন, আর তিনি ইচ্ছা করলে আজকে আমি একটু মালুম করবো যে আমার বাংলাদেশের ভাইয়েরা কেমন আছে, আমার বাংলাদেশের উম্মতেরা কেমন আছেন, জেনে নেবেন। চাবি আছে? চাবি নেই। ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ পাকের নিকটে চাবি রয়েছে, কারো কাছে চাবি নেই, কেউ জানেন না। এই দরজা বন্ধ আছে, বন্ধ দরজা কেউ দেখতে পায় না, গায়বের দরজা এমন বন্ধ আছে অদৃশ্য যে আল্লাহ পাক ছাড়া কেউ জানতে পারেন না। আল্লাহ পাক আরো এর সাথে সুরে আরাফের আয়াত নম্বর 188-তে কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মাশাআল্লাহ, হে নবী আপনি বলে দেন যে আমি নিজের জন্য, তোমাদের কথা তো দূরের কথা, কাকে আল্লাহ বলছেন? নবীকে বলছেন, আমি নিজের জন্য, তুমি বলো যে আমি নিজের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েও বলছি, আমি না লাভের মালিক না ক্ষতির মালিক, মানে আমি যে নিজেকে লাভবান করে দিতে পারবো তারও মালিক আমি নই, আর আমি যে আমার ক্ষতিকে দূরে করে দিতে পারবো তারও মালিক আমি নই, আমার দাঁত শহীদ হওয়া ভাগ্যে আছে দূরে সরিয়ে দিতে পারবো, তাই ফিরে গিয়ে হতাহত হওয়া, আহত হওয়া, কষ্ট পাওয়া, নির্যাতিত হওয়া আমার ভাগ্যে আছে, আমি দূরে সরিয়ে দিতে পারবো, আমারই ক্ষমতা নেই। যদি ক্ষমতা থাকতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতেন। ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যদি চান, আল্লাহ যেখানে চেয়েছেন তা করেছেন, আল্লাহ যখন চেয়েছেন তখন ওইভাবে আল্লাহ পাক হেফাজত করেছেন। ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, আর আমি যদি গায়ব জানতাম, আল্লাহ বলতে বলছেন নবীকে, আর নবী বলছেন ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়ব জানতাম, অদৃশ্য জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইর, তাহলে অনেক অজস্র কল্যাণ আমি সঞ্চিত করে নিতাম, আমি সমস্ত কল্যাণকে আমি খায়েরগুলিকে জমা করে নিতাম। লাস্তাকসারতু মিনাল খাইর, ওমা মাসানিসু, এবং আমাকে কখনো ক্ষতি কেউ করতে পারত না, অমা মাস্তানিয়াসু, আমাকে কোনদিন অনিষ্ট স্পর্শ করতে পারত না, তাহলে আমার দাঁত শহীদ হইত না, আমি তাইফে যেতাম না, জানতাম যে ওখানকার লোকের একটা কথা তো শুনবে না, আমাকে কষ্ট দিবে, যা হইত না। তারপরে যতগুলি ঘটনা ঘটেছে, যতগুলি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, অমা মাস্তানিয়াসু, আমাকে কোনদিন ক্ষতি স্পর্শ করতে পারত না, আমাকে, আমার আত্মীয় স্বজনকে, আমার সাহাবায়ে কেরামদেরকে, আমার প্রিয় ইসলামকে, দিনকে কোনদিন ক্ষতি স্পর্শ করতে পারত না। আর কি স্পষ্ট লাগবে, ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকওমি ইউমিনুন, আমি তো সতর্ককারী মাত্র আর বাশীর সুসংবাদদাতা মাত্র মুমিনদের জন্য, মুমিন যারা তাদেরকে আমি সুসংবাদ দিয়ে থাকি আর সতর্ক সাবধান করে থাকি, সাবধান হও আল্লাহর আজাব থেকে, এবং সুসংবাদ নাও আল্লাহর নিয়ামতের যদি আল্লাহর দিন পালন করো। সূরা তওবার আয়াত নম্বর পাঁচে আল্লাহ পাক নিজেকে একমাত্র আলেমুল গায়ব বলেছেন। এইরকম বেশ কিছু আয়াত কোরআনে কারিমে রয়েছে। ওয়াকুলি মালু, আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও মানুষকে, সাহাবায়ে কেরামদেরকে বলে দাও, তোমরা আমল করো, কর্ম করো, তাহলে কর্ম ছেড়ে বসে থাকবেন এটি ইসলাম নাই। আল্লাহ ভরসা তাওয়াক্কুল, আল্লাহ মানে কর্ম করবেন না আর আল্লাহ ভরসা না, কর্ম করার পরে পরিণাম রেজাল্ট আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে, আল্লাহ এখন তুমি মালিক, আমি আমার কাজ করলাম, মালিক তুমি এখন। ফাসায়ার আল্লাহ আমালাকুম, আল্লাহ তোমাদের আমল দেখছেন, আল্লাহ সর্বদা দেখছেন, ও রাসূল, এবং রাসূল দেখছেন যতক্ষণ জীবদ্দশায়ী ছিলেন। এই আয়াত এই না যে কিয়ামত পর্যন্ত রাসূল দেখছেন সবকিছু হাল হকিকত জানছেন, না, বরং এটি বলা হয়েছে নবী সাল্লামের জামানা সম্পর্কে, কারণ তারপরে বলেছে ওয়াল মুমিনুন, মুমিনরাও দেখছেন। তাহলে কি মুমিনরা মানে সাহাবারা এখন পর্যন্ত দেখছেন নাকি? সাহাবারা আমাদের অবস্থা দেখছেন, যখন সাহাবারা বেঁচে ছিলেন তখন তখনকার অবস্থা দেখেছেন, তাবেইনদের জামানায় তাবেইনরা তখন জাতির অবস্থা দেখেছেন, এখনকার মুমিন মুসলিমরা দেখছেন যে কে নামাজ পড়ে, মহল্লার কে নামাজ পড়ে, গ্রামের কে নামাজ পড়ে না পড়ে, এলাকায় যারা থাকবেন মুসল্লিরা আসছে নামাজ পড়তে, কে নামাজ পড়তে আসে দেখি নাকি আমরা? মেলা মুসলিম আছে অনেকে দেখছি নামাজ পড়ে না, বুঝতে পারছি না নামাজ পড়ে না আসে না, আর অনেকে দেখছি মাশাআল্লাহ নামাজ পড়ছে, তোমাদের আমল দেখছেন মুমিন ভাইরা, এই বলা হয়েছে। ওয়াসাতুরাদ্দুন ইলা আলিমিল গায়ব, এবং তোমাদেরকে শীঘ্রই ফিরিয়ে দেওয়া হবে, নিয়ে যাওয়া হবে কোথায়? আলেমুল গায়বের কাছে। কার কাছে নিয়ে যাওয়া হবে? আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়া হবে। ওয়াশাহাদা, এবং যিনি আলেমুল শাহাদা, যিনি গায়বও জানেন আর যা প্রকাশ্য তাও জানেন, তার কাছে নিয়ে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, যা কিছু তোমরা পৃথিবীতে করবে সে সম্পর্কে আল্লাহ তখন জানাবেন যে কি পরিণাম তোমাদের রয়েছে, ভালো করলে ভালো পরিণাম রয়েছে আর খারাপ করলে খারাপ পরিণাম রয়েছে। সূরা হুদের আয়াত নম্বর 31। তাহলে কোরআনে এই গায়ব সম্পর্কে, যে গায়ব, যে আল্লাহ পাকের গুণ, বহু আয়াত এরকম রয়েছে, আমি তার কিছু উল্লেখ করেছি, তাতে এতগুলি আয়াত রয়েছে। ছয় নম্বর আয়াতে আল্লাহ পাকের ইরশাদ করেছে, ওয়ালা আকুলু লাকুম ইন্নী খাজায়েনুল্লাহ, আমি বলছি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নবী বলো আমি বলছি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে, ওয়ালা আলামুল গায়বা, এবং আমি গায়ব জানি না। আরো স্পষ্ট দ্বিতীয় আয়াত, এটা তো বলা হল ওয়ালা আলামুল গায়বা, ওয়ালা আকুলু ইন্নী মালাক, আমি বলছি না যে আমি ফেরেশতা, ওয়ালা আকুলু লিল্লাযীনা তাযদারি আয়ুনাকুম লান ইউতিয়াহুমুল্লাহু খায়রা, আর যাদেরকে তোমরা তুচ্ছ মনে করো, গরিব মনে করো, অভাবী মনে করো, তাদেরকে আল্লাহ কল্যাণ দেবেন না, কোনদিন সুখী করবে না, এ কথা আমি বলছি না। হতে পারে যাদেরকে তুচ্ছ মনে করেছো, আজকে বেলালকে, আম্মারকে, সোহাইবকে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন, আর যাদেরকে নেতা মনে করেছো, আবু জাহালকে, আবু লাহাবকে, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত অবদস্ত করবেন। আল্লাহ করেন নাকি? আজকের জামানা ওই শুধু নবী সাল্লামের জামানা এটা ছিল না, আজকেও যাদেরকে বড় বড় জাতেরেল মনে করেছেন আর বড় বড় নেতা মনে করেছেন, আল্লাহ অপদস্থ করে, লাঞ্ছিত করে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছেন তাদেরকে, আর যাদেরকে গরিব, দুঃখী, অভাবী, তুচ্ছ, নিকৃষ্ট মনে করেছিলেন, কে এদেরকে, এদের খোঁজ নেই, তাদেরকে আল্লাহ সম্মানিত করে দিচ্ছেন। সূরা হুদের আয়াত নম্বর ৪৯ এ আল্লাহ পাক আরো এরশাদ, তিলকা মিন আম্বাইল গাইবে নুহিহা ইলাইক, গাইবের সংবাদ সম্পর্কে যতক্ষণ আল্লাহ পাক ওয়াহি করেননি ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জানতে পারে না। তাই আল্লাহ বলছেন যে এগুলি হচ্ছে গাইবের সংবাদ, এগুলি হচ্ছে গাইবের সংবাদ, নুহিহা ইলাইক, হে নবী আপনার কাছে ওয়াহি করেছি, ওহি করে ওহির মাধ্যমে আপনাকে জানিয়েছি। মা কুনতা তাআলামুহ আনতা ওয়ালা কওমুকা মিন কাবলি হাজা, না আপনি জানতেন না আপনার কম আপনার জাতি জানত এর আগে। তাহলে আল্লাহ পাক বলছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক না জানিয়েছেন ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাম গায়েব সম্পর্কে কিছুই জানতেন, আর যতটুকু জানিয়েছেন ততটুকুই জানতেন, তার বেশি জানতেন না, এবং নবী সাল্লাম যা জানতেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং এর মানে আলেমুল গায়েব নয়। বেরেলভীদের আকিদা সম্পর্কে আর একটি কথা বলি, বেরেলভীদের আকিদা হচ্ছে যে গায়েব আল্লাহও জানেন আর রসূলও জানেন, আম্বিয়ারও জানেন আর ওলিয়া উলিয়াও জানেন। তাহলে দুটোতে পার্থক্য কি থাকলো, তাদেরকে যখন জিজ্ঞাসা করে তাহলে পার্থক্য কি থাকলো, আল্লাহ আর রসূলের কি পার্থক্য, তার একটা চালাকি ভাগ করে দিল, বলছে একটা হচ্ছে গায়েব জাতি আর একটা হচ্ছে গায়েব আতাই। গায়েব জাতি মানে আল্লাহ পাকের যে ইলমে গায়েব এটা হচ্ছে জাতি, আল্লাহ পাকের সেটা হচ্ছে সত্তাগত গুণ, সত্তাগত গুণ যে আল্লাহ গায়েব জানেন, আর নবী গায়েব জানেন মানে আতাই মানে আল্লাহর দান, আল্লাহ সবকিছুই দান করে দিয়েছেন, সবকিছু জানেন, সমান সমানই জানেন, আল্লাহও যা জানেন রসুলও তাই জানেন, আম্বিয়াও তাই জানেন, উলিয়া উলিয়াও তাই জানেন, সমান করে দিলেন। শুধু পার্থক্য নামের পার্থক্য, আল্লাহ হচ্ছে সত্তাগত গুণ গায়েব জানা, আর নবীর হচ্ছে বা আম্বিয়া কেরামের হচ্ছে উলিয়াউলি হচ্ছে আতাই, আল্লাহ দান করে, আল্লাহ দান এগুলি। অথচ কোরআন এবং হাদিসে এই রকমের কোন ভাগ নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথবা আম্বিয়া কেরামকে অথবা ওলিদেরকে কাউকে গায়েব দান করে দিয়েছেন, সবগুলি তাদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন, যখন ইচ্ছা যা জেনে নিল, অথবা সামনে সবকিছু নকশা হাজির এবং হাতের মুঠের মতো সামনে যেমন হাজির, পৃথিবী হাজির, সবকিছু দেখছে। এখানে আর একটি কথা বলি, যদিও মাঝে মাঝে কষ্ট লাগে আমাদের দেওবন্দী ভাইদের, কিন্তু বলতে বাধ্য হইতে হয়, বেরেলভীদের আকিদা স্পষ্ট যে এই শিরকি কুফুরি আকিদায় তারা বিশ্বাসী, নবী আলমুল গায়েব, নবী হাজির নাজির, নবী মুখতারে কুল সবকিছুর মালিক নবী, হ্যাঁ আম্বিয়ারা সবকিছু জানেন, ওলিয়া ওলি সবকিছু জানেন, আলমুল গায়েব তারাই শিরকি কুফুরি আকিদ তারা বিশ্বাসী। দেওবন্দী তবলিগী ভাইরা বলছেন আমরা এই সবই বিশ্বাসী নয়, কথা তাদের ঠিক আছে, কিন্তু কিতাব এই শিরকি আকিদায় ভরা আছে, আবার কিতাবে এই শিরকি আকিদা ভরা আছে, আর এই বিষয়গুলি এই ফাজাইলের কিতাবে তুলে ধরব ইনশাল্লাহ। আর কিছু তুলে ধরা হয়েছে আগামীতে ইনশাল্লাহ তাআলা, ফাজাইল হওয়ার যখন সামনে আসবে দেখবেন এমন কিচ্ছা কাহিনী, অথচ কিতাবকার শাইখুল হাদিস জাকারিয়া সাহেবের দেওবন্দীদের শিরোমণি, আর তিনি এমন এমন কিচ্ছা লিখছেন যে নবী না অতদূর যেতে হবে না, তাদের বুজরুগানে দিন সবকিছু গায়েব জানছেন, সবকিছুই গায়েব জানছেন। আপনাদেরকে চরমনাইর কিতাব পড়ে শুনিয়েছি, আশেক মাসুক কিতাব পড়ে শুনেছি, আশেক মাসুক কিতাবে কি আছে, রশিদ আহমদ গাঙ্গুলি সাহেব তিনি কে, বেরেলভী দেওবন্দী, কবির দেওবন্দী, এই রশিদ আহমদ গাঙ্গুলি তার কাছে পৃথিবীটা কেমন ছিল মনে আছে, পানদানের মতো, পানদান এই কাগজের চাইতে ছোট, সারা পৃথিবী এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া আমেরিকা সাউথ আমেরিকা যত কিছু আছে ইউরোপ সবকিছুই, আরব আজম সারা পৃথিবী, ভারত উপমহাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া সবকিছুই তার সামনে কেমন পানদান, পানদান তো বুঝেন আপনারা, হ্যাঁ যেখানে দেখে পান বানায় নাকি, হ্যাঁ পান পান বানিয়ে দেয়, হ্যাঁ মাটির মাটি তৈরি থাকে ওটা, হ্যাঁ পিতলের, আচ্ছা যাই হোক আল্লাহ পাক এগুলি ওদের কাছে রাখুন। তো এই পানদান তাহলে এই কাগজের মধ্যে ধরেন পানদানের মতো পৃথিবী তার সামনে, এটা কি হলো, সে আলেমুল গায়েব নয় তাহলে, তার রশিদ আহমদ গাঙ্গুহি আলেমুল গায়েব, এর দ্বিতীয় অর্থ রশিদ আহমদ গাঙ্গুহি হাজির নাজির, তার সামনে পৃথিবী আমেরিকা ইউরোপ সব সামনে, হ্যাঁ তাদের কিতাব পড়ে পড়ে এই জন্য শোনাইতে হয় আগেই বলেছি, কারণ তারা বলছে না না না এসব আকিদ আমাদের নাই, কিন্তু কিতাব আপনাদের কিতাব কি বলছে, আপনাদের হুজুররা এরকমই ছিল সব, সব আলেমুল গায়েব হাজির না ছিল। এই জন্য বেরেলভীরা বলেছে যে আরে আমরাই কোন অপরাধ করলাম, আমরা তো সব ভাই ভাই, কারণ তোমাদের কিতাবে আমাদের চাইতে বড় কথা আছে। আমরা বলছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তোমরা বলছো নবী মোহাম্মদ আলিমুল গায়ব নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিন্তু তোমাদের বুজুর্গানের দিন রশিদ আহমদ গাঙ্গুই আলিমুল গায়ব। কিতাব আমার অফিসে আছে, দেবন্ধু যখন ঝগড়া লাগলো, এই ঝগড়া যদি মনে করি না আগামী শব্দ তো এটা কিস্তা এসে শোনাব, ঝগড়া মিটাবার জন্য বড় হুজুর এসে হাজির, ফজরের সময় একেবারে সশরীরে কবর থেকে উঠে চলে এসেছে, আসার পর বলছে খবরদার ঝগড়া করবেন না। তাহলে প্রথম কথা জানলেন যে ঝগড়া হয়েছে দেবন্ধে আলমুল গায়ব হলেন। তারপর আবার উঠে এসে ক্ষমতা বিচার ফালিশ করার ক্ষমতা মুখতারি কুলো এখতিয়ারও আছে শরীরে, এই ক্ষমতা আছে যে উঠে চলে আসে কবর থেকে আর ঝগড়া মিটায়, বুঝতে পেরেছেন? মীমাংসা করে, এগুলি কি আকিদা? তাহলে আকিদার ক্ষেত্রে এই জন্য বেরিলে বলছে যে আমাদেরকে শুধু দোষ চাপায় না, আমরা তো বলেছি নবী মোহাম্মদ আলিমুল গায়েব, আর তোমরা বলছো তোমাদের বুজুর্গানের দিন আলিমুল গায়েব, তা আমাদের তোমাদের মাঝে পার্থক্য আবার কি আছে? আমাদের কেন ভুল ধরো তোমরা? এই জন্য এইরকম নিজেরাই বিদাতে বিদাতে আপনারা গড়াগড়ি করবেন আর অন্যের ভুল ধরবেন, তাহলে কাজ হবে না। তাহলে বিদাত মুক্ত হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে। আল্লাহর আস্তে গোড়ামি না করে আমাদের বেশ কিছু হুজুর ভাইরা আছেন, তাদেরকে কষ্ট লাগে না, কষ্ট না করে আপনাদের কিতাব যে শিরক বিদাত গুলি আছে এগুলি দূরে সরিয়ে দেন, এগুলি কেরামত নয়। নবী সুসলাম সাহাবাই কেরামদের জামানার কেরামত শুনিয়েছে আপনাদের, ওই কেরামত এগুলি নয় যে আলেমুল গায়ব সব গায়েব জেনে নিল যখন তখন, আর সারা পৃথিবী একবারে হাতের মুঠিয়ে হ্যাঁ পানের বাটুয়ার মতো, এসব কথাবার্তা নেই আসলে ইসলাম, এগুলি কেরামত না, এগুলি শিরকের রাস্তা। বুজুর্গদেরকে বাড়াতে বাড়াতে বাড়াতে এদের সম্পর্কে অতিরঞ্জন করতে করতে তাদেরকে আকাশ ছুঁয়ে দেওয়া হয়েছে, আল্লাহর গুণ তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এমনকি জিন জাতীয় গায়েব জানে না আল্লাহ পাক কোরআনে কারিম বলেছেন, কোরআনে কারিম আল্লাহ পাক সূরা সাবার আয়াত নম্বর 14 তে ইরশাদ করেছেন, ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউতা, আমি যখন মতের ফয়সালা করে দিলাম, মানে মত হয়ে গেল কার? সুলেমান আলাইহিস সালামের। মা দাল্লাহুম আলা মাউত ইল্লা দাব্বাতুল আরজ, তার মত সম্পর্কে জানতেই পারল না জিনেরা, কিন্তু কেমন করে জানলো? যখন ওই কি বলে যেগুলোকে ওই পোকা দাব্বাতুল আরজ, ওই পোকাতে আপনার ওই লাঠি দিয়ে লাঠিতে ভর দিয়ে উনি নামাজ পড়ছিলেন, ওই লাঠিতে ভর দিয়ে আছেন, মত হয়ে গেছে ভর দিয়েই আছে, আর এদিকে মসজিদ আকসার কাজ চলতেই আছে, জিনেরা কাজ করতে মেহনত পরিশ্রম করতে আছে, পাথর বয়ে নিয়ে আসছে, পাথর সেট করছে, ঘর নির্মাণ করছে, মসজিদ নির্মাণ করছে, কাজে লেগে আছে। যখন বেশ কয়েক মাস হয়ে গেছে, যখন পড়ে গেছেন তিনি ওই পোকা খাওয়ার পরে লাঠি, তখন তারা জানতে পেরেছে আল্লাহ বলছেন মা দাল্লাহু আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরজ তাকুলু মিন সাআতিহি, ওই যে লাঠি খেয়ে ফেলেছিল। ফালাম্মা খাররা, যখন পড়ে গেলেন সুলাইমান আলাইহিস সালাম, তাবাইয়ানাতিল জিন্ন, তখন জিনদের জন্য স্পষ্ট হয়, আরে এ তো বড় হুজুর মরে গেছেন, হ্যাঁ আর এই বড় হুজুরের ভয়ে আমরা কাজ করছি, ইনি মরে গেলে আমরা কাজ করি এত কষ্টের, তাড়াতাড়ি পালাবো। যেমন আজকাল অনেকে আছে, মোদির আছে সামনে, কাজ ঠিক আছে, ফোরম্যান সুপারভাইজার আছে, কাজ ঠিক আছে, আর না হলে চুপচাপ বসে আছে। আমাদের জন মজুর যে লোক পাইট আছে তাদের অবস্থা এরকম, জন মজুর মালিক যদি থাকে তাহলে কাজ ঠিক আছে, আর মালিক না তাহলে চুপচাপ বসে, আর চারানো কাজ করে না। এক যুগ আছে জন মজুরকে দেখেছি, মালিক না থাকে চারানো কাজ করেনি, অথচ মালিক বসে থাকলে ষোলো আনা কাজ হতো, চার গুণ বেশি কাজ হতো। ঠেয়ানো হালাল হারামের পার্থক্য নেই, যে পয়সা খাচ্ছি হারাম হয়ে যাবে আমার জন্য কাজ না করলে, এগুলি খেয়াল নেই। তারপর আল্লাহ পাক কি বলছেন শুন, আল্লাহ কানু ইয়ালামুল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন, এরা যদি গায়েব জানত জিনেরাও, জিনদের এত শক্তি হওয়া সত্ত্বেও এরা এত দ্রুত চলতে পারে, পাঁচ মিনিট লাগে না, ইচ্ছা করলে তারা বাংলাদেশ থেকে এসে মক্কা মদিনা পৌঁছতে পারে উড়ে বাতাসের সাথে, পাঁচ মিনিটের মধ্যে, তারও আগে হইতে পারে হয়তো, কারণ সুলাইমান আলাইহিস সালাম আর বিলকিসের যে সেই তখত সিংহাসন নিয়ে আসার ঘটনা আছে তা প্রমাণ করে। আল্লাহ কানু ইয়ালামুল গাইবা, তারা যদি গায়েব জানত মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তাহলে এই লাঞ্ছনা কর আর কি কষ্টের শাস্তিতে এই মেহনতের কাজে কোনদিন তারা থাকত না, লেগে আগেই পালিয়ে যেত। যেমনই জেনেছিল জানতে পারত যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে তখনই পালিয়ে যেত, কিন্তু জানতে পারেনি, আল্লাহর হিকমত কাজ নেবে আল্লাহ পা জানতে পারেনি। তো জিনেরাও গায়েব জানে না, ওই রকমই কোন মানুষও গায়েব জানে না। আল্লাহ ফাকর রব্বুল্লাহ আর একটি কায়দার কথা উল্লেখ করেছেন নীতিমালা সূরা নামলের আয়াত নম্বর 65 তে, আসমান জমিনে আরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে, আসমান জমিনে কোন ব্যক্তি এমনকি ফেরেশতাগণ যতটা আল্লাহ জানেছেন তাই জানেন, তার বেশি জানেন না। কুল, হে নবী আপনি বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আসমান জমিনে। আর জিলানি জেনে নিল, হ্যাঁ জিলানির জীবনী পড়ে দেখিয়ে না, হ্যাঁ মায়ের পেট থেকে জেনে নিল, মায়ের পেট থেকে, মায়ের পেটে আছে আর কয় পর্দা আছে, হ্যাঁ কয়েক পর্দার মধ্যে, তিন পর্দা, তিন পর্দার মধ্যে আছে, তিন পর্দা বলা হয়েছে, তিন পর্দার মধ্যে থেকেও জেনে নিল যে ওর মায়ের দিকে কোন বদমাইশ লোককে খারাপ নজরে দেখেছে, তাকিয়ে দেখেছে। আর যেমনই খারাপ নজরে দেখা, মায়ের পেট থেকে লাফ দিয়ে বেরিয়ে চলে আসলো, আর বেরিয়ে এসে ওই লোকটাকে হত্যা করে দিয়ে আবার মায়ের পেট ঢুকে গেল, চিন্তা করতে পেরেছেন, চিন্তা করতে পেরেছেন, এই ক্ষমতা জিলানির, এই ক্ষমতা, এগুলি হচ্ছে আমাদের দেশে বড় পীরের জীবনী, বড় পীরের জীবনীতে এই সিরকি কুফরি আকীদাই রাখা আছে। যেই জাতি এসব কিতাব পড়ে সেই জাতির পরিণাম কি হবে, কোরআন মহাদিসের চর্চা নেই, আর কিসা কাহিনী হিন্দুদের উপন্যাস আর মহাভারত পড়ার মতো হচ্ছে বড় পীরের জীবনী পড়া, সিরক কুফরিতে ভরা, তাহলে সেই জাতির পরিণাম কি হবে, ইমানও বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, আল্লাহ পাকের দুনিয়ায় আজাম। আল্লাহ বলছেন আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কুল্লা ইয়ালাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরযিল গায়বা ইল্লাল্লাহ মা ইয়াশউরুনা আইয়ান ইউবাসুন, আর তারা জানেও না যে তাদেরকে কখন উঠানো হবে। তাহলে যে কোন নবী ওয়ালি জানেন না যে কখন তাদেরকে উঠানো হবে, উঠতে হবে, ওয়াইজাল কুবুর বুসিরাত, কখন কিয়ামত হয়ে যাবে আর কবর খুলবে আর উঠতে হবে, কখন সিংহায় ফুৎকার হবে, কোন নবী জানেন না কোন তারিখে হবে, অমায় সরুন আইয়ান ইউবাসুন। তারপরে কি বলবে যে নবী আলহুল গে ও আউলিয়া কেরামরা গায়েব জানেন, সারা পৃথিবী তাদের চোখের সামনে সবকিছু তাদের কাশ পেয়ে যায়, আর কাশের মাধ্যমে তারা জেনে নেন, আর অমুক সাহেবে কাশ ছিলেন, ফাজাইল আমলের অনেক জায়গায় লেখা আছে অমুক বুজুর্গ সাহেবে কাশ ছিলেন, মানে তার কাছে চাবি ছিল যে কোনো সময় কাশ করে নিতে পারতেন। এগুলি ইসলামিক আকিদা? এগুলি ইসলামী আকিদা নয়। এগুলি থেকে সতর্ক করার জন্যই তাদের কিতাব থেকে অল্প কিছু শোনানো হচ্ছে, না হলে আসল বিষয় হচ্ছে যে আপনাদেরকে কোরআন এবং হাদিস জানতে হবে, তাওহীদ জানতে হবে, সুন্নাত জানতে হবে, নবী সাল্লাম কোন আকীদার উপর আমাদেরকে ছেড়ে গেছেন। আল্লাহ পাক আলেমুল গায়েব, আল্লাহ পাক আলেমুল গায়েব, আল্লাহ পাক সবকিছুই দেখছেন, আর কেউ সবকিছুই দেখতে পারে না, হাজির নাজির হইতে পারে না। আরো কিছু হাদিস শোনাই, যদিও সময় শেষ হতে যাচ্ছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাজি আল্লাহ তাআলা আনহুর বিবির নাম ছিল জাইনাব। নবী সাল্লামের সাহাবাই কেরামদের মধ্যে, সাহাবিয়াদের মধ্যে অনেক জাইনাব ছিল, নবী সাল্লাম দুই বিবির নাম জাইনাব ছিল, এক মেয়ের নাম জাইনাব ছিল, আব্দুল্লাহ মাসউদের স্ত্রীর নামও জাইনাব ছিল। এই আব্দুল্লাহ মাসউদের স্ত্রী জাইনাব একটু পয়সাওয়ালা মহিলা ছিলেন, তার কাছে ধন দৌলত ছিল, বিয়ে হল আব্দুল্লাহ মাসউদের সাথে। আব্দুল্লাহ মাসউদ অত্যন্ত গরিব মানুষ, একেবারে গরিব ফকির মানুষ, বলছেন যে কুনতু ফিল মসজিদ, একদিন মসজিদে ছিলাম, ফারাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখলাম যে তিনি একদিন বক্তব্য করলেন, ওয়াজ করলেন, আর বললেন ইয়া মাশারান নিসাই তাসাদাকনা, হে মহিলারা তোমরা দান খায়রাত করো, ওয়ালাউ মিন হুলিয়াকুন্না, তোমাদের যদি অলংকার হয় গয়না হয় তবু তোমরা দান করো, সাদকা করো। ওয়া কানাত যাইনাব তুনফিকু আলা আব্দুল্লাহ, এই যাইনাব পয়সাওয়ালা মহিলা ছিলেন, স্বামীর উপর খরচ করত, স্বামীকে দিত টাকা পয়সা, এবং বেশ কিছু ইয়েতিম ছিল আব্দুল্লাহ মাসউদের, আগের স্ত্রী ছেলে মেয়ে ছিল, তাদের ভরণ পোষণের খরচ এই জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হওয়ার পরে স্বামীর ছেলে মেয়েদের উপর খরচ করতেন। তাহলে এর দ্বারা বোঝা গেল আমাদের সমাজে অনেক সময় হয় যে স্ত্রী চাকরি করে, স্ত্রী চাকরি করে, স্বামী হইতে বেকার। আর আজকাল বহু আছে, নারীদেরকে একটু আগে বাড়িয়ে দেওয়াই, মহিলাদের চাকরি বেশি আর পুরুষদের চাকরি নেই। এইরকম যদি পরিস্থিতি কোন ফ্যামিলিতে হয় তাহলে যদিও ভরণ পোষণের দায়িত্ব স্বামীর স্ত্রীর নয়, কিন্তু তার আখলাক তার চরিত্রের দাবি হচ্ছে, উত্তম চরিত্রের দাবি হচ্ছে যে কিছু খরচ যে সাহায্য সহযোগিতা করবে ছেলে মেয়েদের লালন পালনে, নিজের ছেলে মেয়ে তো আরো বেশি হক রাখে, অন্যের ছেলে মেয়ে অন্য স্ত্রী থেকে ছেলে ওই ছেলে মেয়েগুলি সেই ছেলে মেয়েগুলির জন্য খরচ করতেন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলছেন যে ফাকালাতিল আব্দুল্লাহ সাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীকে প্রথম বললেন যে একবার জিজ্ঞাসা করো, গিয়ে জিজ্ঞাসা করো যে আমার কাছে কিছু জাকাত আছে, এই জাকাত তোমাকে দেওয়া জায়েজ হবে কিনা। ফতোয়া পয়সাওয়ালা মহিলা আর তার জাকাত বেরিয়েছে, আর স্বামী দেখছে যে বেকার বেকার, রিক্সা চালা অনেক আমাদের দেশে এই আছে, স্বামী রিক্সা চালা, মহিলা কিন্তু চাকরি পেয়ে গেছে, প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে গেছে, গরিব স্বামী একে জাকাত দিতে পারবে কিনা জিজ্ঞাসা করো। আয়াজি আননি আন অনফিকা আলাইক ওয়া আলা আইতামিন ফি হাজরি মিন আস-সাদাকাতে, জাকাত দিতে পারবো তোমাকে, তোমার যে ছেলেগুলি আছে মেয়েগুলি আছে এদেরকে জাকাত দিতে পারবো। আব্দুল্লাহ বলছে আমাকে লজ্জা লাগছে, কি বলে জিজ্ঞেস করবো যে আমার স্ত্রী আমাকে জাকাত দিতে চাইছে জায়েজ কিনা, লজ্জা লাগে, আমি জিজ্ঞেস করো, তুমি যাও, তুমি নিজে জিজ্ঞাসা করে আসো। ফাকালা সালি আনতে রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও তুমি নিজেই জিজ্ঞাসা করো। সন্তালাক তো ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ফাওয়াজাদ তো ইমরাতে মিন আনসারি আলাল বাব হাজাতুহা মিসল হাজাতি, গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায়, গিয়ে দেখি যে ওখানে আরেকজন মহিলা দাঁড়িয়ে আছে, আনসারী মহিলা, আরেক আনসারী মহিলা দাঁড়িয়ে আছে, ও মাসলা জিজ্ঞাসা করার জন্য দাঁড়িয়ে আছে, এবং তার মাসলা আমার মাসলা শুনছে, হাজাতুহা মিসল হাজাতি, আমার যে মাসলার প্রয়োজন সেই মাসলা জিজ্ঞাসা করার জন্য ওই মহিলাও গিয়েছে। ফামাররা আলাইনা বিলাল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা দরজায় দারবান হয়ে দাঁড়িয়ে থাকতেন, দরজায় পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকতেন যে কোন সময় প্রবেশ করা যাবে না যাবে, কোন সময় জিজ্ঞাসা করা যাবে না যাবে, এই পাহারা দিতেন। এরা বললেন বেলালকে যে বেলাল ফাকুলনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করে এই মাসলা, আয়াজি আম্মি আন অনফিকা আলা জাওজি ওয়া আইতামিন ফি লি ফি হাজরি, কিছু এতিম ছেলেরা আছে আর আমার স্বামী গরিব আছে, তাদের ওপর খরচ খরচা করতে পারবো জাকাত দিয়ে, জাকাতের পয়সা দিতে পারবো কি? ওয়াকুলনা লা তুখবিরবে না, আরেকটি হাদিস আছে ওয়ালা তুখবির মান নাহনু, সহিহ মুসলিম আছে, বুখারী শরীফ হাদিস, মুসলিম শরীফের হাদিস, ওয়ালা তুখবির মান নাহনু, খবরদার বলিও না যে আমরা কারা, যাতে জানতে না পারে যে এই মাসলা জিজ্ঞাসা করছে কে আর কার উপর খরচ করবে, কারণ আমার স্বামীর মানহানি হবে। দেখেন স্বামীর কেমন শ্রদ্ধা, স্বামীর কেমন এহতেরাম। নবী শাসন জেনে নেবেন যে আব্দুল্লাহ মাসুদ বিবির জাকাত খায়, লজ্জার বিষয় না, না জানতে দিও না, ওয়ালা তুখবির মান নাহনু, বেলাল বলিও না, শুধু মাসলা জিজ্ঞাসা করে দিবে, যদি জিজ্ঞাসা করে বলিও না আমাদের কথা, এইভাবে বলিও না যে অমুকের স্ত্রী এসছে আর বলছে যে স্বামীকে জাকাত দিতে পারবো কিনা, এইভাবে নাম ধরে বলিও না, এই আমভাবে মাসলা জিজ্ঞাসা করে দাও। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেই নিলেন কে ফতোয়া জিজ্ঞেস করছে, মাসলা কে জিজ্ঞাসা করে, এখন তার উপায় নেই, এখন তো বলতেই হবে। ফাদাখালা ফাসআলাহু, জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা, ফাকালা মান হুমা, ওরা কে, কাল জাইনাব, জাইনাব হাদিসে তরজমা করা, আপনাদের জিজ্ঞাসা করি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আকীদা কি ছিল, বেলাল আকীদা কি ছিল আর জাইনাবের আকীদা কি ছিল, স্পষ্ট হয়েছে না হয়নি, খালি হাদিসের তরজমা পড়লে তো হবে না। মহিলা কার স্ত্রী, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, বিশিষ্ট সাহাবী, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি উৎসাহিত করেছেন সাহাবায়ে কেরামকে, বলেছেন যে তোমাদের কোরআন যদি শিখতে হয় আব্দুল্লাহ মাসউদের কাছ থেকে শেখো। এই আব্দুল্লাহ মাসউদের মতো আলেম সাহাবীর স্ত্রী তার আকীদা কি, তিনি বলছেন যে খবরদার নবীকে জানাইও না যে আমরা কে, তাহলে তার আকীদা যে নবীকে না জানালে পর্দার আড়াল থেকে জানতে পারবেন না। নবী সাল্লাম এই ঘরে আছেন আর দরজার বাইরেও মহিলা এসেছে, আর সেই জামানার দরজা তবু খেজুর পাতার দরজা, খেজুর পাতার দরজা, দরজার বাইরে আছেন, ওখান থেকে বলছেন জানাইও না আমরা কে, তাহলে তার আকীদা যে নবী সাল্লাম গায়েব জানেন না, হলো না হলো না। তারপরে যদি কেউ বলে যে না না মহিলা ও আবার কি জানে ইসলামিক আকীদা সম্পর্কে, হয়তো জানে না, বেরবির হক পথে আছে যে নবী আলেমুল গায়েব, তাহলে বেলাল সাথে সাথে বলতেন বেয়াদব মহিলা জানো না, মাথা জানো না, আকীদা জানো না, বেয়াদব মহিলা কোথা কার, আর নবীকে বলিয়ান না বলে তো দেখছেন সব হাজির নাজির, নবী তো আলেমুল গায়েব, কি কথা বল, বেয়াদবী কথাবার্তা। তবে তারপরে ওয়াহাবি আকীদা সাথে সাথে বলতে হয়েছে, ওয়াহাবি আকীদা, তাহলে বোঝা গেল যে বেলাল ওয়াহাবি, আর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আব্দুল্লাহ মাসউদের স্ত্রী তারা ওয়াহাবি, মানে নবী আলেমুল গায়েব নন, হাজির নাজির নন, নবীকে সব খবর নেয়, যতক্ষণ খবর না দেবে জানতে পারবেন না। বেলাল গিয়ে বললেন, যখন রাসূলুল্লাহ বললেন যে মানহুমা তারাক্কি কালা জাইনাব, জাইনাব বলার পরও জানতে পারছেন না। নবী সাল্লামের সাহাবিয়া তো অনেক জাইনাব, তাই জিজ্ঞেস করছে আইজু জাইনাব, কোন জাইনাব? জাইনাব আমার মেয়ে হইতে পারে, জাইনাব বিনতে খুজাইমা আমার স্ত্রী হইতে পারে, জাইনাব বিনতে জাহাসও হইতে পারে, আরো মদিনায় বহু জাইনাব আছে, সেই জাইনাবগুলি হইতে পারে। আইজু জাইনাব কোন জাইনাব? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাইনাব বলার পরেও তার কাছ দিয়ে জানতে পারছেন না, যে কাছ দিয়ে জানে যে কোন জাইনাব আছে না আছে। পর্দার আড়ালে আর যদি বোরখায় ঢাকা থাকে এইটুকু কাশ ফেল না, আর দেওবন্দি হুজুরদের বুজুগানে দিলে এত কাশ হয়ে যায়, সব সাহেবের কাশ, আমারে ফলা বুজুগ সাহেবের কাছ থেকে, সাহেবের কাছ থেকে এত সাহেবের কাশ করতে গিয়ে গেল, আর নবী সাল্লামকে কাশ ফেল না, বোঝা যাচ্ছে? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে, আল্লাহ পাক যেন অন্তরের বক্রতা দূর করে, যে বুজুগানের দিনের কাশ ফেয়ে গেল আর কাশ দিয়ে সবকিছু জেনে নিচ্ছে, আর পৃথিবী পানের বাটোয়ার মতো হয়ে যাচ্ছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার আড়ালের খবর নিতে পারছেন না, বইলেও তো হচ্ছে জাইনাব আছে, তারপরে কোন জাইনাব জিজ্ঞাসা করতে হচ্ছে? তখন বেলাল বলছেন ইমরাত আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী, কালার নাম, হ্যাঁ চলবে। তারপরে মাসলা বলেন নবী সাল্লাম, হ্যাঁ চলবে, তাহলে স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে তার খরচের জন্য, এবং তার ছেলে মেয়ে বা আর কেউ আছে তাদের জন্য, এবং দ্বিগুণ নেকি পাবে। নবী সাল্লাল্লাহু বললেন যে লাহা আজরানি, ডবল নেকি পাবে, আজরুল কারাবাতে আজরুল সাদাকাতে, আর আত্মীয়তার আত্মীয়তার সম্পর্কটা সুন্দর করা হবে, স্বামী খুশি হবে, স্বামীর ছেলেরা খুশি হবে যে আমরা খেতে পাচ্ছিলাম না, আমার সৎ মা যাকাত দিল তো আমরা খেতে পাচ্ছি, তাহলে আত্মীয়তার সম্পর্ক গাঢ় হবে, মনের সাথে মন মিলবে, ও আজরুল সাদাকা এবং যাকাত সাদকারও নেকি পাবে। এই হাদিস স্পষ্ট করে যে নবী সাল্লাম আলমুল গায়েব ছিলেন না, গায়েব জানতেন না, যতটা আল্লাহ জানিয়েছেন ততই যাই জানেন, তার বেশি জানতেন না। এইরকম বহু ঘটনা রয়েছে। আর একটি হাদিস শোনাই, রুবাই বিনতে মুআউয়্যিজ বিন আফরা, বললাম যে হাদিস বুখারি মুসলিমের হাদিস, কিন্তু কোন সন্ধানে বুখারি মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, রুবাই বিনতে মুআউয়্যিজ বিন আফরা এক যুবতী মেয়ে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি একবার আমাদের বাড়িতে আসলেন, ফাদা খালা হিনা বনি আলিয়া, সেদিন তার বিদায় ছিল, বিবাহর পরে যেটা বাসরের দিন হয়, বাসরের দিন যেটাকে বলা হয়, বাসরের দিন ছিল, ফাজালা তাআলা ফিরাশি, এসে আমাদের ঘরে বসে গেলেন, কা মাজলিসে কামিননি, কাছাকাছি যেমন আপনি বসে আছেন ওইরকম কাছাকাছি বসে গেলেন, ফাজালাত জুয়াইরাতুন লানা ইয়াদরবুনা বিদুফ ওয়ায়ান দুবুনা, কিছু ছোট ছোট মেয়েরা, জারিয়া বা জওয়ারি বলা হয় ছোট মেয়েদেরকে, জুয়াইরাত, ছোট ছোট মেয়েরা তখন নবী সাল্লামকে দেখে আর বিবাহর দিন, খুশির দিন, বাসরের দিন গীত গাওয়া শুরু করলেন, ছোট ছোট মেয়েরা, সাহাবিদের মেয়েরা গীত গাওয়া শুরু করলেন। তাহলে গীত গাওয়া বিয়ে উপলক্ষে যেতে পারে, কিন্তু ছোট মেয়েরা গীত গাইবে, আর বড়রা গীত বললে বাইরের আওয়াজ যাবে না, বড়রাও বাড়ির মধ্যে যদি আওয়াজকে সীমিত রাখা যায় তাহলে বিয়ের উপলক্ষে গীত গাওয়া যেতে পারে। যাই হোক, এরা গীত গাওয়া শুরু করল, আর এই গীতের মধ্যে কিছু ইসলামিক সঙ্গীত বলতে গিয়ে বদরে বা ওহদে যেসব সাহাবিরা শহীদ হয়েছেন তাদের কথা বলতে লাগলো, বলছেন আর বলতে লাগলো তাতে মান কোতেলা মিন আবাই ইয়াউমা বাদারিন, তাতে একটি কবিতা এই বলেছিলেন যে আমাদের পূর্বপুরুষ বাবারা বদরের দিনে অনেকেই শহীদ হয়েছেন, ইজ কালাত এহদাহন না, তাদের এক মেয়ে, ছোট্ট মেয়ে বলতে লাগলো যে ফিনা নবী উনি ইয়ালামু মা ফি গাদিন, আর আমাদের মধ্যে এমন নবী হাজির আছেন যেই নবী আগামীকালকে কি হবে তিনি জানেন। ছোট মেয়েরা জানা ছিল না, কারণ ওহী নাযিল হচ্ছে, অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গায়েবের সংবাদ হয়তো বলছেন, ভবিষ্যৎবাণী বলছেন, দাজ্জালের কথা যদি বলেন, ইয়াজুজ মাজুজের কথা বলেন, হ্যাঁ তাওয়াজু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও যদি বলেন, এগুলো সব গায়েবের বিষয়, তো গায়েবের অনেক কথাবার্তায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন। এই ভেবে একজন ছোট মেয়ে বলে ওয়াফিনা নবী উনি ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মধ্যে এমন এক নবী আছেন যিনি আগামীকালকে খবর জানেন, ভবিষ্যতের খবর রাখেন। এই কথা বলার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনেন, ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাই হাজেহি, না এটা চলবে না, দাই হাজে এটা ছেড়ে দাও, এই ওয়াফিনা নবী উনি ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মধ্যে একজন নবী মৌজুদ আছেন যিনি আগামীকালকে খবর রাখেন, এই এই বাক্যটি ছেড়ে দাও, কবিতার এই অংশ বলিও না, অকুলি বিল্লাজি কুনতে তাকুলিন, আগের যে সঙ্গীতগুলি বলছিল বা গীত বলছিল সেই গীতগুলি গাও, কিন্তু এই গীতটা চলবে না, কারণ এটি হচ্ছে আপত্তিকর গীত, শিরকি গীত। নবী আগামীকালকের খবর রাখেন না, নিষেধ করে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আর একটা মজার গল্প শোনায়, আর হাদিস মুসলিম শরীফে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাজুলান কানা ইউত্তাহাম বি উম্মে ওয়ালাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মে ওয়ালাদ মানে ইব্রাহিমের মা। কে ইব্রাহিমকে চিনেন? কোন ইব্রাহিম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ছেলের নাম ছিল ইব্রাহিম, ওর মার নাম কি ছিল? মারিয়া কিবতিয়া। এই মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপহার স্বরূপ মিশর থেকে যখন চিঠি লিখেছিলেন, মিশরের রাজা পাঠিয়েছিলেন, এই মারিয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসী হিসেবে গ্রহণ করেছিলেন, বাঁদী হিসেবে গ্রহণ করেছিলেন। মারিয়ার পেট থেকে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়। মারিয়ার সাথে আরেকজন হিজড়া, হিজড়া যাদের পুরুষত্ব থাকে না, বুঝেন তো হিজড়া না, ওকেও পাঠানো হয়েছিল ওই মেসর থেকে, যে দলটি এসেছিল ওখান থেকে, আর তাদের দেশ থেকে আত্মীয়তা ছিল, একই গ্রামের একই মহল্লার বা একই বংশের লোক ছিল, এই হিজড়াও এসেছিল সেখান থেকে, ওই দেশ থেকে, যে মেসর থেকে পরিচয়, এই পরিচয়ের ভিত্তিতে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাতায়াত করত এই হিজড়া। মাঝে মাঝে আসত, কথাবার্তা বলত, আগের চেনা পরিচয়, মেসর থেকে পরিচয়। তখন মুনাফিকরা এই সম্পর্কে সমালোচনা শুরু করে যে না, ব্যাপার সবার খারাপ আছে, ব্যাপার সবার খারাপ আছে মনে হয়, এর সাথে কোন খারাপ অবৈধ সম্পর্ক আছে, মারিয়ার সাথে এই লোকের, এই যুবকের কোন খারাপ সম্পর্ক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকটা এরকম বিশ্বাস হয়ে যায় যে আসে কেন এখানে, কিছু হতে পারে ব্যাপার সবার। কি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই যে অভিযোগ ছিল, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তেজিত হয়ে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকটা বিশ্বাস হয়ে গেল যে খারাপ চরিত্রের লোক হতে পারে, বা ইযহাব ফাযরব অনুকাহু, যাও গিয়ে ওই লোকটিকে ধরে, ওই লোকটির নাম ছিল মাবুর, ওর নাম ছিল, মুসলিম শরীফের নাম আসেনি, তবে অন্যান্য হাদিসে ওই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, যাও এবং ফাযরব অনুকাহু, তার গর্দন উড়িয়ে। সেই ব্যক্তি ইব্রাহিমের মায়ের কাছে আসে, আমার বান্দির কাছে আসে, আর এরকম যদি অবৈধ সম্পর্ক থাকে, তার রক্ত হলা যাও, ওর গর্দন উড়িয়ে দা। ফাতাহু আলীগুন, আলী রাদিয়াল্লাহু তাআলা তলাশ করতে করতে এসে পৌঁছে গেছে ওর কাছে। ফায়দা হুয়া ফি রাকিইন ইয়াতাবাররাদু ফিহা, শুনতে পেয়েছে যে আলী আমাকে খুঁজছে মারার জন্য, ভয়ে একটা কুয়া ছিল, কুয়াতে নেমে গেছে, কুয়াতে নেমে গেছে। আর হয়তো গরমের সময় ছিল, যেমন হাদিস আছে, এতবার বাদ ফিহা, ঠান্ডা হচ্ছিল, পানিতে ডুবে বসে আছে, কুয়াতে নেমে কূপে পানিতে ডুবে বসে আছে। ফাকাল আল্লাহ আলী, ও আলী বলছে অকরজ, বেরিয়ে এসো তুমি। ফান্না আল্লাহ ইয়াদাহু, বেরিয়ে আসতে চাই না, ভয় আমার তার জীবন বাঁচবে না, বেরিয়ে আসে না, হাতটা ধরে টান দিয়েছে। ফা আখরাজাহু, টেনে ওকে বের করেছে। ফাইজা হুয়া, টানা টানি করতে করতে কাপড় খুলে গেছে, টানা টানি করতে করতে কাপড় খুলে গেছে। বলছেন, শুনেন আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, টেনে বের করেছি, ফাইজা হুয়া মাজবুবুন লাইসা লাহু যাকার, কাপড় খুলে গেছে, আর দেখছি যে তার লিঙ্গই নেই, তার লিঙ্গই নেই, লাইসা লাহু যাকার, লিঙ্গই নেই, মাজবুবুন একেবারে কাটা বরাবর, কিছুই নেই, মাজবুব মানে একেবারে কাটা, কিছুই নেই তার, লাইসা লাহু যাকার, তারই বাক্য হচ্ছে তার যাকারই নেই, পুরুষের যে লিঙ্গ থাকে লিঙ্গই নেই তার, তাহলে যার লিঙ্গ নেই তার দ্বারা জেনা কি করে হতে পারে, হতেই পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি যে হুকুম, এই হুকুম তো পালন করা আমার উচিত হবে না, এখন না উচিত হবে, উচিত হবে না, নিজের বিবেক দিয়েও কাজ করতে হবে। আর পীরদের মতবাদ হচ্ছে, চরমনাইয়ের কিতাব থেকেও শুনিয়েছি, আর অন্যান্য পীরদের হক্কানি পীরের কিতাবই যদি এই থাকে, তো বাকি গ্যার হক্কানি বাতেল ভণ্ড পীরদের কিতাবে তো আছে, পীরের সামনে মুরিদকে কেমন হইতে হবে, মুর্দার মতো, মুর্দাকে গোসল দিলে উল্টে গোসল দিক, আর পাল্টে গোসল দিক, আর উলঙ্গ করে গোসল দিক, আর ওর গায়ে যেখানে ইচ্ছা সেখানে হাত দিক, নড়াচড়া করবে, কিছু বলবে, আপত্তি করবে, আমার গায়ে কেন হাত দিছো তুমি, হ্যাঁ আমার রানে কেন হাত দিছো তুমি, বলবে কোনো মাইয়ে আছে, কিচ্ছু বলবে না, পীরের সামনে মুরিদকে ওই রকম হয়ে যেতে হবে। এটি হচ্ছে পীরতন্ত্রের আর একটি ভ্রান্ত আকিদা, অন্ধত্ব। আল মুরিদ আমামাল আমামা শেখে কাল মাইয়তি, আল মুরিদ আমামা শেখে কাল মাইয়তি, আরবি কিতাব ওই পীরতন্ত্রের এই ভ্রান্ত মতবাদটি নকল করা হয়েছে এইভাবে। তো বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পীরদের পীর, হ্যাঁ সমস্ত শেখদের শেখ, সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন, আলী রাদিয়াল্লাহু তাআলার কা হুকুম হচ্ছে যাও তার গর্দন উড়িয়ে আসো। যদি এটি ইসলামী মতবাদ থাকত যে পীরের সামনে মুরিদকে কার মতো হইতে হবে, মুর্দা লাশের মতো হইতে হবে, তাহলে গর্দন উড়িয়ে দিয়ে চলে আসতো। আরে থাকার না থাকার লজ্জা স্থান, থাকার না থাকার লিঙ্গ, থাকার না থাকার, নবী বলেছেন গর্দন উড়িয়ে দাও, উড়িয়ে দাও, ঠিক না? হুকুম পালন করা আমার কাজ, তা তো করলেন না, নিজের বিবেক দিয়ে কাজ করলেন না, কেমন কথা, এর গর্দন কি করে উড়াবো? যে জন্য গর্দন উড়ে দিব বলা আছে সেটাই নিয়ে আসলে ফাকাফা আলী উনান হোক, আলী রাজিয়াল্লাহ তাআলা লোকটাকে ছেড়ে দিয়ে চলে আসে, টানা হাঁচড়া করে উঠানো হইল আর উঠার পরে ছেড়ে দিয়ে চলে আসলেন। তারপরে নবী সাল্লাম কাছে আসলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল ইন্নাহু মাজবুবুন, তার কিছুই নেই, তার মা লাহু যাকার, শ্বশুর সাহেবকে বলতে হচ্ছে জি শরীয়ত বলতে হবে, উপায় নেই, মা লাহু যাকার, তার লিঙ্গই নেই, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফ হাদিস, লিঙ্গই নেই, সেই জন্য হত্যা করলাম না চলে এলাম। নবী করিম সাল্লাম বলেন ভালো করেছো তুমি, কি বুঝা গেল ইলমে গায়বের বিষয়ে হাদিস দ্বারা কি বুঝা গেল? নবী করিম সাল্লামের সামনে কতবার মাবুর আসছে, মাবুরকে দেখছে, কিন্তু মাবুরের কাপড় শুধু একটা পাতলা কাপড়ের পর্দা আছে, তার নিচেরই খবর নেই, আর আলেমুল গায়ব সারা বিশ্বের খবর রাখেন হে বেরেলভীরা। আর যেসব ভাইরা বলেছে আমাদের বুজুর্গানের দিনের কাশ হইতো, কাশ হইতো, নবী সাল্লামের কাশ হইল না, এই কাপড়টারই কাশ হইল না, আর গোটা দুনিয়ার আপনাদের কাশ হয়ে যায়, আশ্চর্য বিষয়। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানেন, যার 99টি নামের একটি নাম আলিম আর একটি খবির, যিনি সর্বজ্ঞ, সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন, যিনি খবির, যিনি সূক্ষ্ম জ্ঞান রাখেন, যিনি লতিফ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়, ক্ষুদ্র বস্তুর জ্ঞান রাখেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের এগুলি হচ্ছে গুণ। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তাই জানেন যা আল্লাহ তাকে জানিয়েছেন, আর যা জানাননি আল্লাহ পাক, যা জানার ক্ষমতা দেননি, তার হাতে এমন কোন ক্ষমতা তুলে দেননি যে তার দ্বারা তিনি যা ইচ্ছা তাই জেনে নেবেন, অথবা সবকিছুই তাকে জানিয়ে দেওয়া হয়েছে এমনও বিষয় নয়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত সপ্তাহে বিষয় ছিল ইলমে গায়ব সম্পর্কে, অদৃশ্যের জ্ঞান সম্পর্কে, যা দেখা যায় না তা হচ্ছে গায়ব, অদৃশ্য, যা চোখের সামনে নেই, যা জানা যায় না দেখা যায় না, সে সম্পর্কে জেনে নেওয়া, একে বলা হয় ইলমে গায়ব। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশেষ গুণ। আল্লাহ ছাড়া কোন সৃষ্টি, ফেরেশতা হোক, জিন হোক, মানুষ হোক, আর মানুষের মধ্যে সৃষ্টির সেরা, মানুষের সেরা আম্বিয়া এবং রাসূলগণ হন না কেন, কোন মানুষ, কোন নবী, কোন রাসূল, কোন ওয়ালি, কেউ অদৃশ্যের কথা, চোখের আড়ের কথা, যা জানা নেই সামনে নেই তার কথা জানতে পারেন না। এ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করা হয়েছে, বেশ কিছু আয়াত উল্লেখ করা হয়েছে, কয়েকটি হাদিস উল্লেখ করা হয়েছে। আজকে আরো কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব এবং তার সাথে সাথে বলব যে গত সপ্তাহে বলেছিলাম দেওবন্দি এবং বেরেলভি আকিদার কথা। বেরেলভি আকিদা তো জানাই রয়েছে যে তারা এর উপর গৌরব করে যে আমাদের বিশ্বাস, মানে তাদের বিশ্বাস যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুই জানেন, আলেমুল গায়ব। তাহলে সবকিছু জানা সত্ত্বেও এমন এমন কাজ করেছেন যেগুলি জানা সত্ত্বে করলে অপরাধ, তাহলে তার মানে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ক্ষেত্রে অপরাধী সাব্যস্ত করেছে। এইরকম বেশ কিছু ঘটনা আছে, যার একটি ঘটনা বা একাধিক ঘটনা গত সপ্তাহে শোনানো হয়েছে, আজকেও কয়েকটি শোনাব। আল্লাহ ফাকর রব্বুল আলামিন সূরা নামলের আয়াত নম্বর 65 তে ইরশাদ করেছেন, কুল হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, আপনি বলে দিন। আল্লাহ ফাকর রব্বুল আলামিন নবীকে সম্বোধন করেছেন, সুতরাং বাংলায় তরজমা আপনি করেন আর তুমি করেন, অসুবিধা নেই। কারণ অনেকে তুমি দিয়ে অর্থ করলে আশ্চর্য হারে নবীকে আবার তুমি বলছি, কিন্তু বলছেন কি? আল্লাহাক বলছেন, আল্লাহাক বলছেন। সুতরাং আল্লাহাক নবীকে, তার মখলুককে, তার বান্দাকে তুমি বলবেন না তো কি বলবেন? কিন্তু আমাদের দেশে আজকাল এক শ্রেণীর লোকের ফ্যাশন আবার হয়েছে, ছেলেকে আপনি বলা, তাই না? আপনি কেমন আছেন ছেলেকে বলছেন, মেয়েকে আপনি বলা, স্ত্রীকে আপনি বলতে পারে যদি হয়তো বলে না, আবার স্বামীকে তুমি বলা। তো কথা হচ্ছে যে এইরকমের অর্থে যদি কেউ আপনি দিয়েও তর্জমা করে কোনো অসুবিধা নেই, ভালো কথা। তো আমি আমার বক্তব্য মাঝে মাঝে আপনি দিয়েও তর্জমা করি, কখনো তুমি দিয়েও তর্জমা করি, আর সবটি ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক বলেন, কুল হে নবী, আপনি বলুন অথবা তুমি বলো, ভুলে দাও তুমি, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনে যারা রয়েছে, আসমান জমিনে যারা রয়েছে, মান ফিস সামাওয়াতে যারা আসমানে রয়েছে, ওয়াল আরদ আর জমিনে যারা রয়েছে, তারা লা ইয়ালামু, আল্লাহ ফেল দিয়ে ক্রিয়া দিয়ে শুরু করেছেন, তারা জানে না, কি মাফুল হচ্ছে তার আল গায়বা, গায়ব জানে না, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যারা রয়েছে তারা গায়ব জানে না, তারা অদৃশ্যের খবর রাখে না, যা দেখা যায় না তার খবর তারা বলতে পারে না, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আসমানে ফেরেশতা রয়েছেন, এই জন্য আগে বলেছি ফেরেশতা হইলেও গায়েব জানেন না, সবকিছু জানাবেন এমন ক্ষমতা দেওয়া হয়নি, তবে যতটা তাদের ক্ষমতা দেওয়া হয়েছে ততটা তারা জানেন। যেমন আমাদের দৃষ্টির সামনে, চোখের সামনে যতটা আসছে ততটা আমরা জানছি বা দেখতে পাচ্ছি, কিন্তু আপনি কি মনে করেন ফেরেশতাও এরকমই না? তাদের দৃষ্টি আর অনেক অনেক দূর পর্যন্ত পৌঁছিতে পারে, ততটা জানেন, কিন্তু সবকিছুই জানেন না, জমিনের তলায় কি আছে তাও জানেন, আর কোনখানে কি ঘটছে তাও জানেন না, আসমানে যারা আছেন তারাও জানেন না, অর্থাৎ ফেরেশতাও জানেন না, জমিনে জিন আছে, মানুষ আছে, আল্লাহর বহু সৃষ্টি রয়েছে, সৎ আছে, অসৎ আছে, নবীরা রয়েছেন, ওলিরা ছিলেন আছেন, কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ। অমায়াস ওরও না, এমনকি আল্লাহ বলছেন এমনকি শোনো, অমায়াস ওরও না, তারা জানেন না, ইয়ান আইয়ুব আসুন, যে কখন তাদেরকে কবর থেকে মাটি থেকে উঠানো হবে, তাদের পুনরুত্থান হবে, কখন তাদের উত্থিত করা হবে তাও জানেন না, নিজেরই খবর জানেন না। এখানে কিন্তু ব্যতিক্রম করা হয়নি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে তাকে অমুক তারিখে মাটি থেকে উঠানো হবে, হাসরে হাজির হবেন, তিনি জানেন, ব্যতিক্রম করা হয়নি, কাউকে ইস্তেসনা করে বলা হয়নি, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া ইস্তেসনা করা হয়েছে, ইল্লাল্লাহ। যদি আর কেউ কোন বান্দা কোন সৃষ্টি হইত তাহলে আল্লাহ পাক বলতেন ইল্লাল্লাহ ওয়া রাসূল, ইল্লাল্লাহ ওয়া জিবরিল, আছে কি ইল্লাল্লাহ, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নেই, আল্লাহ ছাড়া যদি আর কেউ মাবুদ থাকতো তাহলে বলা হইতো যে আরো কেউ আছে যাদের তোমরা চেষ্টা করছো, যে তার আজমেরি চেষ্টা করছো, তারা আছে, এই জন্য তোমরা চেষ্টা করছো, আছে কি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নেই, বরহাক মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ নেই। ঠিক তেমনি আল্লাহ ছাড়া কেউ আসমান জমিনে গায়বের খবর জানে না, এমনকি নিজেরও খবর জানে না যে আমাকে কখন উঠানো হবে, না মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জানেন, তিনি যখন জানেন না তো না মুসা আলাইহিস সালাম জানেন, না ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম জানেন, না অন্য কোন আম্বিয়া রসুল জানেন, না জিলানি চিশতি তাদের কথা তো পরেই রাখেন, নবীদের পাশে নিয়ে আসাই এক বড় বেয়াদবি। গত সপ্তাহে বলেছি এটি আমায়া শরুন আয়ান আজবাসম, জানে না যে তাদেরকে কখন উঠানো হবে। এই জন্য একটি কথা আরো মনে পড়ল বলতে বলতে, যে ইসরাফিল আলী ইসলাম সম্পর্কে হাদিস আছে যে তিনি ওই সিংহাকে মুখে লাগিয়ে রেখেছেন, ইলতাকামা সুর, সুরকে লাগিয়ে রেখেছে, প্রস্তুত হয়ে রয়েছেন, উদ্দেশ্য হচ্ছে প্রস্তুত হয়ে রয়েছে যাতে আল্লাহ পাকের আদেশ অন ফুক, সিংহায় ফুক দাও বলার সাথে সাথে ফুক দিতে পারেন, তিনি দেরি না হয়, কোনো বিলম্ব না হয়। যদি জানতেন যে অমুক তারিখে ফুক দেওয়ার ব্যাপার সবার আছে তাহলে এত পরিস্থিতির কি অসর, ঘুমান নাকি তেরুদি, এখন হাজার হাজার বছর বাকি আছে, যেই দিন থেকে আসমান জমিন সৃষ্টি সেই দিন থেকে উনি রেডি হাত। যেমন দেখেছেন যেগুলি সেন্সিটিভ এলাকা, স্পর্শকাতর এলাকা, সেসব এলাকায় পাহারাদার কেমন প্রস্তুত হয়ে থাকে, বন্দুকধারীরা তাই না প্রস্তুত হয়ে আছে, তার চাইতে বেশি প্রস্তুত হয়ে রয়েছেন ইসরাফিল আলাইহিস সালাম। আশ্চর্য হবেন, তাহলে কি প্রমাণ করে যে ইসরাফিল আলাইহিস সালাম গায়েব জানেন না, কি জানি কখন আল্লাহ পাকের আদেশ হয়ে যায়, কি জানি কখন আদেশ হয়ে যায়, সুতরাং প্রস্তুত হয়ে পড়ে সিংহাদি। গায়েব আল্লাহ পাক ছাড়া আসমান জমিনে কেউ জানে না, এটি হচ্ছে আকিদা। এর ব্যতিক্রম আকিদা হচ্ছে মুশরিকি আকিদা। কেউ যদি মনে করে যে না আল্লাহ ছাড়া কেউ জানেন সবকিছু গায়েব, যে কোনো ব্যক্তি সম্পর্কে, নবী রাসূল হোক, কোন ওলি হোক, খেজের হোক, যে কেউ হোক না কেন, তাহলে সে শিরকি আকিদা বহন করে। এই আকিদায় বিশ্বাসী লোক মুশরিক শরীয়তে ভাষায়, যে শিরকি আকিদা বহন করে সেই মুশরিক। এবং এটি ছোট শিরক নয়, কারণ আল্লাহর কোন একটি গুণে বা একাধিক গুণে সমতুল্য করা, সমকক্ষ করা হচ্ছে শিরকে আকবার, বড় শিরক, বড় শিরক। আল্লাহ পাক সূরা ইখলাস, সূরা ইখলাসের যদি তালিম থাকত আমাদের বিদাতি মুসলিম সমাজে, মানে অর্থের তালিম থাকত, তাফসীরের তালিম থাকত, সঠিক জ্ঞান থাকত, তাহলে এইরকম মুশরিক হইত না। আল্লাহ পাকি বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সে সংশোধক শুধু সূরা ইখলাসের কুল হুয়াল্লাহু আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু, নেই তার কেউ কুফুয়ান, সমতুল্য, সমকক্ষ, বুঝলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কেউ আহাদ মানে কেউ, কোন ব্যক্তি, কেউ আহাদ বলা হয়েছে, কেউ নেই সমতুল্য, সবকিছুতে, সবগুলি গুণে, কিছু গুণে, একটি গুণে, কোন কিছুতেই সমতুল্য, সমকক্ষ নেই। আল্লাহ আলেমুল গায়েব আর নবী আলেমুল গায়েব, আল্লাহ আলেমুল গায়েব আর জিলানি আলেমুল গায়েব, আল্লাহ গায়েব জানে আর খেজেরও জানে গায়েব না। এই জন্য খেজের ঘটনায় খেজের বলেছেন যে আমাকে এই এলেম আল্লাহ দিয়েছেন, মানে এতটুকু যতটুকু শিখিয়েছেন ততটুকু থেকে তোমাকে দিচ্ছি। ভাই ওইরকম আমি তো দিচ্ছি আপনাকে, আমি দাজ্জাল সম্পর্কে যেটুকু পড়েছি আপনারা অনেকে জানেন না, সেজন্য দাজ্জালের বয়ান আমার বক্তব্য আছে, গায়েব নয়। ওই দাব্বাতুল আরদ বা সম্পর্কে কোরআনী কারিম আল্লাহ দাব্বাতুল আরদ বলেছেন, সে সম্পর্কে বক্তব্য করেছে, আমার এই বড় যেগুলি কেয়ামতের লক্ষণ আছে সেগুলির প্রত্যেকটি ব্যক্তি করে বক্তব্য আছে, তাহলে যে অনেকে জানেন না সেগুলি আমি জানেছি, সেটা আমি পেয়েছি। খাজের আলী ইসলাম তাই বলেছিলেন যে এমন এক এলিম, এই এলিম আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আপনাকে এটা থেকে এইটুকু দিলাম। সবকিছুর জ্ঞান কোন ব্যক্তিকে দেওয়া হয়নি, বা এমন কোন ক্ষমতা দিয়ে দেওয়া হয়নি, অস্ত্র দিয়ে দেওয়া হয়নি, যন্ত্র দিয়ে দেওয়া হয়নি, চাবি কি দিয়ে দেওয়া হয়নি যে খুললেই সব গায়েব জেনে নিলাম, যখন ইচ্ছা তখন জেনে নিলাম, যখন ইচ্ছা তখন কাশ করে দিলাম, খুলে দিলাম পর্দার সব দেখে নিলাম। এগুলি হচ্ছে মুশরিকদের আকিদা, কারণ আল্লাহ পাকের সমতুল্য করে দেওয়া হলো কোন ব্যক্তিকে, নবীকে, রসুলকে, ওলিকে, খেজেরকে ইত্যাদি। আসন হাদিসগুলি শুনাই, একটি হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে যেইভাবে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানার সুযোগ পেয়েছেন, দুনিয়ার কোন ব্যক্তি জানার সুযোগ পেয়েছে, কারণ অন্য পুরুষরা দিন সম্পর্কে যেগুলি কথা সাধারণভাবে বলা যায় সেগুলি সম্পর্কে জানার সুযোগ পেয়েছে, ঠিক না, কিন্তু মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেগুলি সাধারণভাবে বলা যায় না, গোপনীয় মাসলা মাসাইল, হ্যাঁ, এমন মাসলা মাসাইল যেগুলি হয়তো লজ্জাকর মশলা মশাইল যেগুলিতে সাধারণ মানুষ লজ্জা পায়, আভ্যন্তরীণ মশলা মশাইল স্বামী স্ত্রীর জীবনে যেগুলি ঘটে থাকে এগুলি মশলা মশাইল পর্যন্ত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না সুন্দরভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি শিখেছেন, যেটা অন্য কেউ সরাসরি শিখার সুযোগ পায়নি, মাধ্যম দিয়ে শিখতেন সেটা আলাদা কথা। সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে, বেরেলভিদের আকীদা সবই গায়েব জানেন, দেওবন্দী ভাইদের সম্পর্কে আজকে একটি কিতাব নিয়ে এসেছি, তাতে থেকে আরেকটি কথা বলব আপনাদের জন্য, আরেক রহস্য উদ্ঘাটন হবে। নাম কিতাবের দেখছেন, কত সুন্দর নাম পড়তে পারছেন, সহি বুখারী শরীফ, খেয়ামত এই কিতাবের নাম সহি বুখারী শরীফ দেওয়া, কারণ লক্ষ লক্ষ বাংলা ভাষী মানুষকে এই কিতাবের নাম বুখারী শরীফ দিয়ে গুমরা করা হয়েছে আর গুমরা করা হচ্ছে। আল্লাহ পাক যারা তাদের বেঁচে রয়েছে তাদের হিদায়ত কামনা করি, আর যারা মারা গেছে আল্লাহর জন্য ছেড়ে দিচ্ছি, আল্লাহ তোমার ফয়সালা তাদের সাথে, কারণ এইরকম মুশরিকি আকীদা নিয়ে মরলে তার জন্য দোয়া করা নিষেধ করেছেন আল্লাহ পাক, সুতরাং দোয়া করতে পারছি না যারা মরে গেছে। তবে এই লেখক বেঁচে আছে এখন, না আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন এদেরকে হিদায়ত করেন, এদের অন্তরের বকরতা দূর করে দেন, এদের শিরকি বিদাতি আকীদা যেন দূর করে দেন। নাম হচ্ছে সহি বুখারী, অথচ সহি বুখারী থেকে বাছাই করে করে যেগুলি মনের মতো, যেগুলি তাদের মজহাবের বিরোধী নয় সেই হাদিসগুলো না হয়েছে সংক্ষেপ করার নামে এই এক করা হয়েছে, তারপরে ভূমিকাতে শিরকি বিদাতি সুন্নত বিরোধী আকীদা লেখা হয়েছে। এই সম্পর্কে যদি বক্তব্য করি আরেকদিন তো আরেকদিন একটা বক্তব্য লাগবে, কিন্তু একটি জায়গা কমপক্ষে দেখাবো, হাদিসটি শেষ করে নেওয়ার পরে একটি জায়গা দেখাবো, আর আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস দেখাচ্ছি যে কোনটি ইসলামিক আকীদা। চিন্তা করুন, মাসরুক রহমতুল্লাহ আলাই প্রখ্যাত তাবেঈ ছিলেন, খুব বড় আলেম ছিলেন তাবেঈনদের মধ্যে, তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র ছিলেন, পর্দার আড় থেকে পড়াশোনা করতেন, হাদিস শুনতে চাইতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু পর্দার আড় থেকে হাদিসগুলি বয়ান করতেন, যে হাদিসগুলি পুরুষরা জানেন না, এছাড়াও যেগুলি পুরুষরাও জানে, কিন্তু তিনি ছাত্রের কথা পর্দার আড় থেকে শিখতেন। বলছেন কুলতুলি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, ইয়া উম্মা ইয়া উম্মাতা বা ইয়া উম্মাতা, ইয়া উম্মাতা মানে হে আম্মা, আমার আম্মা বলে লম্বা ডাক তাক দি, অথচ আম্মা, কিন্তু আম্মা ওই রকম আরবিতে আছে ওমকে ডাক দেওয়ার জন্য, ইয়া উম্মা বা উম্মাতা, হে মা, কারণ তিনি প্রত্যেক মুমিনের মা, ওয়া আজওয়াজুহু উম্মাহাতু, আল্লাহ পাক বলেছেন হাল রাআ মুহাম্মদ, কয়েকটি সওয়াল করেছিলেন, কয়েকটি প্রশ্ন করেছিলেন কে, মাসরুক প্রখ্যাত তাবেঈ আলেম, কাকে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি সরাসরি নবী সাল্লাম থেকে এলম শিখেছেন। মহিলাদের মধ্যে মুসলিম উম্মায় বরং প্রত্যেকটি উম্মতে বলা যেতে পারে তার মতো কেউ জ্ঞানী হয়নি, তার মতো কেউ জ্ঞানী হয়নি, যিনি 2000-এর বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। বহু পুরুষই সাহাবায়ে কেরামদের মধ্যে এত সংখ্যক হাদিস বয়ান করতে পারেন, সবচেয়ে বেশি মহিলাদের মধ্যে তিনি হাদিস বয়ান করেছেন। কথা বলার জন্য দেখা জরুরি কি, আমার সাথে কত লোক কত দেশ থেকে যে কথা বলছে টেলিফোনে, কিন্তু দেখেনি তার, আর জিন্দিগি দেখার সুযোগ হবে কিনা আল্লাহ পাক জানেন, কিন্তু কথা বলেছেন, দেখা জরুরি, বললেন আজকে টেলিফোনের, টেলিফোন ছাড়া হইতে পারে, পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে কথা বলা হইতে পারে, মহিলাদের অনেক মহিলাদের সাথে কথা বলেছেন কিন্তু এখনো দেখেননি। হালরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাব্বা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার রবকে দেখেছেন, ফাকালাত, মা আয়েশা বলছেন, লাকাদ কাফফা শারি, আমার লোমগুলি খাড়া হয়ে গেছে, লোম খাড়া হওয়া বলেন না এই পরিভাষা আপনারা, হ্যাঁ, শরীরে শিরণ আসা, আর শরীরের লোমগুলি খাড়া খাড়া হয়ে যখন শিরণ হয় শরীরে, নিম্মা কুলতা, তোমার কথা শুনে, কি কথা বললি তুমি, আল্লাহকে দেখেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রবকে দেখেছেন, আইনা আনতাম মিন সালাস মান হাদ্দাস সাকুকাহুন্না ফাকাদ কাযাবা, এই তিনটি বিষয় সম্পর্কে তোমার জ্ঞান নেই, তুমি কোথায় আছো, যখন বলছি তুমি কোথায় আছো, আমরা বলি না তোমার এই সম্পর্কে জ্ঞান নেই, এই তিনটি বিষয় থেকে তুমি কোথায় আছো, শোনো, মান হাদ্দাসা কাহন না, এই তিনটি বিষয় যদি তোমাকে কেউ বয়ান করে আর বলে এই এইরকম উত্তর দেয় তাহলে সে মিথ্যা কথা বললাম। শোনেন কি প্রথম কথা, মান হাদ্দাসা কান্না মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাব্বাহু, তোমাকে যদি কেউ ওই কথা বয়ান করে বর্ণনা করে তোমার সামনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরওয়ারদিগারকে দেখেছেন, প্রতিপালককে দেখেছেন, আল্লাহকে দেখেছেন, যদি কেউ ওই কথা বয়ান করে ইতিবাচক তাহলে ফাকাদ কাযাবা, সে মিথ্যা কথা বলল। অন্য রিওয়ায়াতে রয়েছে, হাদিস বুখারীতে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে, আমার স্মৃতি শক্তি মোতাবেক, ফাকাদ আযামাল ফিরিয়াতা, সেই ব্যক্তি মহা মিথ্যা অপবাদ দিল। শুধু মিথ্যা অপবাদ নাই, ফিরিয়া মানে মিথ্যা অপবাদ তোহমত দেওয়া, আর আযামা মানে বড় মিথ্যা অপবাদ দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহর উপর, যে আল্লাহ দেখা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর নবী দেখেছেন। সুম্মা কারা, তারপরে দলিল স্বরূপ কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহ পাককে কোন দৃষ্টি, কোন দৃষ্টি মানে কোন মানুষের দৃষ্টি, কোন ফেরেশতার দৃষ্টি, কোন জিনের দৃষ্টি পরিবেষ্টন করতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দৃষ্টিকে পরিব্যাপ্ত, আল্লাহ সব কিছুই দেখতে পারেন কিন্তু আল্লাহকে কেউ এই চোখ দিয়ে পরিবেষ্টন করতে পারে না। এই আয়াত দলিলে পেশ করলেন ওয়াহুয়াল লতিফুল খাবির। তারপরে আরেকটি আয়াত পেশ করলেন, ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লামাহুল্লাহ, কোন মানুষের জন্য সম্ভবপর নয় আন ইউকাল্লামাহুল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলবে সরাসরি, ইল্লা ওয়াহিয়ান, তবে আল্লাহর সাথে কথা বলা হলে ওয়াহির মাধ্যমে হইতে পারে, ওয়াহির মাধ্যমে সরাসরি নয়, আমি ওয়ারায় হিজাব অথবা পর্দার আড়াল থেকে কথা বলা হইতে পারে। ওয়াহির মাধ্যমে আল্লাহর কথা নাজিল করে দিলেন, মদিনায় বসে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় বসে আছেন, কথা নাজিল হচ্ছে মাধ্যম দিয়ে হইল। অনেক বড় বড় আপনার কোম্পানির প্রেসিডেন্ট আছে, ওয়ার্কার, বড় বড় ফোরম্যান, ম্যানেজার পর্যন্ত প্রেসিডেন্টকে দেখেন, দেখাই হয়নি, সামনাসামনি কথা হয়নি কোনো, ওই নোটিশ আসে, নোটিশ মোতাবেক কাজ করে যায়, কোনো অফিসে যাওয়ার চান্সই পায় না, আছে না দুনিয়াতে, দুনিয়াতেই চান্স আছে, মানুষ মানুষ মখলুক মখলুকের মধ্যে এই অবস্থা আছে, তাহলে খালেক মখলুকের মাঝে কত পার্থক্য হতে পারে, আবদ আর মাহবুদের মাঝে, আবদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর মাহবুদ আল্লাহ পাক রব্বুল আলামিন, কত পার্থক্য হতে পারে। তারপরে বলছেন দুই নম্বর বিষয়, ওমান হাদ্দাসাক আন্নাহু ইয়ালামু মা ফি গাদিন, আর কেউ যদি এ কথা তোমাকে বর্ণনা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকালকের খবর রাখেন, পরশুর তো দূরের কথা, দু চার দশ বছর পরের তো দূরের কথা, আগামীকালকের কথা জানেন, এ কথা কেউ যদি বলে ফাকাদ কাযাবা, তাহলে সে মিথ্যা কথা বলল, ফাকাদ আযামাল ফিরিয়াতা, সে মহা মিথ্যা অপবাদ দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কারণ মিথ্যা অপবাদের কুপরিণাম বুঝতে পারবেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা সত্ত্বেও যখন এইরকম কাজ করেছে, এইরকম হুকুম করেছেন, তাহলে চরম অপরাধী সাব্যস্ত হয়েছেন। যেমন একটি জায়গায় কোন চুরির ঘটনা ঘটছে, অপরাধের ঘটনা ঘটছে, চোর এসেছে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য ডাকাতি এসেছে, বা খুন করার জন্য খুনি প্রস্তুত হয়ে যাচ্ছে, আর আমি খবর দিতে পারবো ওই লোকটিকে যে লোকটি খুন করতে যাচ্ছে, টেলিফোন আছে বলে দিতে পারো তুমি পালাও ওখান থেকে, না হলে তোমার খবর হচ্ছে যাচ্ছে কিন্তু খুন করার জন্য, আমার জন্য ফরজ কিনা, আর যদি না করি তুমি খুন করো আমার তাতে কি, আর ও খুন হইলে আমার কি, আমি গুনাহগার নয়, কাবিরা গুনাহ, আমি খুনের একটা ভাগে শরিক হইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি জিন্দগিতে এইরকম বহু ঘটনা ঘটেছে, নবী সাল যদি জানতেন সব গায়েব জানতেন তাহলে এইরকম অপরাধ করেছেন, তাহলে বেরেলভীরা এমন কি এই কিতাব পড়লে তারাও, যাদের কথা বলতে যাবো ইনশাআল্লাহ, তারা যেন নবী সাল্লামকে চরম অপরাধী সাব্যস্ত করে দিয়েছে এই বদাকিদা দিয়ে, এই শিরকি আকিদা দিয়ে। কিন্তু যদি নবী সাল্লাম জানতেন না, কোন দোষ নেই, জানতেন না পাঠিয়েছেন, এইরকম দুর্ঘটনা ঘটে গেছে। সুম্মাকারাত, তারপরে দলিল স্বরূপ যে নবী সাল্লাম আগামীকালকের কথা জানেন না, ঈশ্বরা লোকমানের ওই আয়াত যাতে পাঁচটি গায়েবের কথা রয়েছে, তার একটি হচ্ছে অমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, কোন ব্যক্তি জানে না যে আগামীকালকে সে কি করবে, তুমি কি করবে, অন্য কেউ কি করবে, জানো নিজের কথাও জানো অন্যের কথাও জানে না, অমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। তৃতীয় বিষয়, ওমান হাদ্দাসাক আন্নাহু কাতামা, আর কেউ যদি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা লুকিয়ে রেখেছেন, বাতি নিয়ে এলেন, যেটা পীরেরা আর তরিকতের লোকেরা ছাড়তেও জানে না, আছে না এই আকিদা, বাতেনি ইলম এমন গোপনীয় ইলম যে ইলম শরীয়তের আলেমরা জানে না, শরীয়ত আলাদা আর মারিফত আলাদা, এই মারিফতের ইলম তরিকতওয়ালারাই জানে, আর এই তরিকত মারিফত করে হাকিকতে পৌঁছতে পারে আল্লাহর হাকিকত, না হলে ওরা হাকিকতই জানে না শরীয়তওয়ালারা, ওরা শুধু ওপরে খোসার ওপরে আছে, চোচা নিয়ে ব্যস্ত আছে, ভিতরে যেতেই পারে না, এরা লাউয়ের চোচা খাওয়ার লোকদের কাছে, আর আসল লাউ খায়, আসল বেল খায় এই তরিকতের ভণ্ডরা, আর বেলের খোসা আল্লামা আবু হানিফা সাফি মালিক আহমদ ইমাম বুখারি মুসলিম শরীয়তের আলমাই কেরামদেরকে দিয়ে দিয়েছে বেলের উপরটা সত্যটা, বুঝতে পারছ? এগুলো অবস্থা পীরতন্ত্রের আকিদাই এই। তো কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে মায়েশা ওমান হাদ্দাসাকা, কেউ যদি বয়ান করে আল্লাহ কাতামা, নবী সাল্লাম কোন কথা গোপনে রেখেছেন বাতিনিকে সেলে, ফাকাদ কাযাবা ফাকাদ আযমাল ফিরিয়াতা, সে ব্যক্তি মিথ্যা কথা বললো, সে ব্যক্তি মহা মিথ্যা অপবাদ দিল, যে নবী সাল্লাম জানা সত্ত্বে লুকিয়ে রেখেছেন, জানতে দেননি, বেশ কিছু গোপনীয় বিষয় ছিল, যাদি আল্লাহ পাককে পাওয়া যেত, আল্লাহর মারিফত হাসিল হতো, আল্লাহর জ্ঞান হাসিল হতো, আল্লাহ ফানা হওয়া যেত, ফানা ফিল্লা হওয়া যেত, আল্লাহ লয় বিলীন হওয়া যেত ইত্যাদি, তা গোপনে রেখেছেন, বিশেষ বিশেষ লোকের কাছে না গেলে পাওয়া যাবে না, কোন কিতাব খুলে কোরআন হাদিস খুলে কোরআনে পাওয়া যাবে না, হাদিসে পাওয়া যাবে না, ওগুলি জাহির এলেমে নেই, তাহলে সে কি করলো, মহা মিথ্যাবাদ দিল, আর তারা হল মিথ্যুক, আর কোরআনে কারিম আল্লাহ পাক কি বলেছেন মিথ্যুক সম্পর্কে, আলা লানাতুল্লাহে আলাল কাযিবিন, শুনে রাখো আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ কাদের উপর, কাযিবিনদের উপর, মিথ্যুকদের উপর, মিথ্যুকদের উপর আল্লাহ পাকের অভিশাপ রয়েছে, লানত রহমত থেকে বঞ্চিতের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। সুম্মা কারা, তারপর দলিল স্বরূপ পেশ করি, আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল যা কিছু আপনার কাছে নাজিল হয়েছে, যা কিছু নাজিল হয়েছে পৌঁছিয়ে দেন, পৌঁছিয়ে দেন, দিয়ে দেন আবু বকর, ওমর, উসমান, আয়েশা, ফাতিমা সবকে দিয়ে দেন, বন্টন করে দেন, ইন্না মা নাকাসাম, নবী সুন বলছেন আমি তো বন্টনকারী, মানে ইলম যা দেওয়া হয়েছে ইলমের বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দাতা, আল্লাহ দিয়ে নেওয়ালা যে যতটা ধরে রাখতে পারে, আমি দিচ্ছি যে যতটা ইলম ধরে রাখলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেশি ধরে রাখতে পারলেন, হাদিস হেল্প করে রাখতে পারলেন, হাদিস বেশি বয়ান করেছেন, কেউ কোন বিষয় বেশি করে ধরে রাখতে পেরেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল হয়েছে তোমার নিকট তা পৌঁছিয়ে দাও, ওয়া ইন লাম তাফআল, আর যদি তা না করো, মানে কিছু কথা যদি বাতিনে রেখে দাও, কার জন্য, সুফিদের জন্য, সুফিবাদে বিশ্বাসীদের জন্য, তরিকতওয়ালাদের জন্য, ওয়া ইন লাম তাফআল, যদি সবাইকে না পৌঁছাও, তাহলে কি হলো, ফামা বাল্লাগতা রিসালাত, তাহলে আল্লাহর রিসালাত, আল্লাহর পয়গাম তুমি পৌঁছালে না, দায়িত্বহীনতা করলে, তুমি তুমি গাফিলতি করলে। তাহলে আসল বিষয় কি, প্রথম বিষয় জিজ্ঞাসা করা হয়েছিল যে রবকে কি নবী সাল্লাম মেরাজে দেখেছেন, উত্তর দিচ্ছেন ওয়ালাকিন্নাহু রাআ জিবরীল আলাইহিস সালাম ফি সূরাতিহি মাররাতাইন, তবে যে দেখার কথা বলা হয়েছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন ওয়া আদনা, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, দ্বিতীয়বার দেখলেন, যে রাআহু মানে রা রব্বাহু নয়, রা জিবরীল, তাই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন, ফি সূরাতে, তার আপন সূরতে, মানুষের সূরতে অনেকবারই দেখেছেন, দাইয়া কালবির সূরতে, তার রূপ ধরে আসতেন এক সাহাবীর, প্রখ্যাত সাহাবীর রূপ ধরে, কিন্তু আসল রূপ যে 600 ডানা সহ, আর আসল রূপ যে হয় ফেরেশতার, এবং ফেরেশতাদের যিনি শিরোমণি জিবরাইল আলাইহিস সালাম, তার আসল রূপে মাররাতাইন, দুইবার মাত্র দেখেছেন, একবার দুনিয়া দেখেছেন, জমিনে দেখেছেন, আর একবার দেখেছেন আসমানের সফরে, মেরাজের সফরে। এই হাদিস কি প্রমাণ করল, যে যারা বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, তারা মহা মিথ্যুক, মিথ্যা অপবাদ দাতা, তাহলে অন্যদের সম্পর্কে যদি বলে আরো কত বড় মিথ্যুক তারা, তো তা অনুধাবন করতে পারছেন। এখন একটি ঘটনা আর বয়ান করি আপনাদের সামনে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারই ঘটনা, তাঁরই ঘটনা আর তাঁরই বর্ণনা। তার দুইবার করে হার হারিয়েছিল সফর, এই এক ভাগ্য, কোন মানুষ আছে হারাই না, হারাই না, আর আবার কেউ আছে যে হারাতে থাকে, উজুতা স্যান্ডেল হারাইতে থাকে, টাকা পয়সা হারাইতে থাকে, মানিব্যাগ হারাইতে থাকে, আছে না, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না থাকে, এবং এই হারানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে অনেক কিছু দিয়েছেন। এই জন্য উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসের শেষে আছে, আবু বকর কে বলছেন যে মাহাজিহি আউয়ালু বারাকাতুকুম ইয়া আলা আবু বকর, হে আবু বকর আপনার বংশে এটি প্রথম বরকত নয়, এটি বরকত, হার হারিয়ে যাওয়াতেই বরকত আছে। অনেক সময় বাহ্যিক দেখা যাচ্ছে, বাহ্যিক দিক থেকে কাজটি ভালো হলো না, আমার জন্য ক্ষতিকর হল, চরম হয়রানি হইল, কিন্তু দেখা গেল যে না ভালো হইত, ভালো এক্সিট লেগে গেল, মন খারাপ, উফ এত টাকার স্যালারি বেতন ছিল, মন খারাপ মানে আর ঘুম আসে না, টাকার চাহিদা ঘুম আসে না, কিন্তু দেশে গিয়ে দেখলেন যে না আমার দিশা আসাতে বহু ফায়দা হয়েছে, আমার স্ত্রী বাগাপথে চলে যেত আমি দেশে না আসলে, আল্লাহ না করে আমার মায়ের এন্তেকাল হয়ে গেল, সুবহান আল্লাহ, যদি না আসতাম আগে দেখতে পেতাম না, আমার মায়ের খেদমতের কেউ ছিল না, অসুস্থ হয়ে গেছে, যদি না আসতাম হইত না, এইরকম বহু কারণ হইতে পারে, বহু হিকমত হতে পারে, যেটা পরে হয়তো উদ্ঘাটন হইতে পারে, আবার নাও হইতে পারে আপনার সামনে, কিন্তু আশা আনতে কারা হুসাই লক্ষ্য, অনেক কিছুকে বাহ্যিক তোমরা অপছন্দ করছো, কিন্তু তাতে রয়েছে কল্যাণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এবং আল্লাহ ভালো জানেন, আল্লাহ আলাম ও আন্তু লা তাআলামুন, আল্লাহ বেশি জানেন তোমরা জানো না, সে যেন অনেক সময় টেনশন করো, টেনশন করার কিছু নেই, এই জন্য তকদিরের প্রতি যাদের বিশ্বাস, আর আল্লাহ পাক যে রব, আল্লাহ আমার লালন পালন করছেন, আমাকে কি করে আল্লাহ ধ্বংস করে দেবেন, এই যে এতেকাদ বিশ্বাস রুবুবিয়াতের উপর আছে, এই যে তকদিরের উপর বিশ্বাস আছে, আল্লাহর রহমতের বিশ্বাস আছে, আল্লাহর অনুগ্রহের প্রতি বিশ্বাস আছে, এবং আমি আল্লাহর প্রতি ইমান রাখি, এবং আমি দিনের উপর চলি, যথাসাধ্য আমি হারাম কাজ করি না, কাবিরা গুনাহ করি না, আর ইচ্ছা করে সাগিরা করি না, তাহলে আল্লাহ পাকের কাছে ভালো আশা রাখতে হবে, আর কোন দুশ্চিন্তার বিষয় নাই, আল্লাহ পাক কাউকে ধ্বংস করবেন না, নষ্ট করবেন না। মায়েশা রাদিয়াল্লাহ তাআলা বলছেন যে আন্নাহা কালাত খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাযি আসফারিহি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন এক সফরে গেলাম, মায়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহাকে সফরে নিয়ে যেতেন, বিবিদেরকে নিয়ে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে কোন একটা বিবিকে বারবার নিয়ে গেলে চলবে না, তাই ইনসাফের খেলাফ, তাই তিনি কোরআ করতেন, শরীয়ত ভাষায় কোরআ করা বলা হয়, কোরআ করা মানে আমাদের দেশের মানুষের আবার ওই নাজায়েজ পরিভাষাটিকে এখানে ফিট করেছিল, লটারি, হ্যাঁ মানে নাম কার উঠছে দেখি, নাম লিখে মনে করেন বা যে কোনো রকম ভাবে হয় যাতে মানে নির্বাচন করা যায় যে কার নাম এই সফরে উঠছে দেখি, যার নাম উঠলো তাকে নিয়ে চলল, ওইবারে নাম উঠেছিল মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে গেছিলেন, হাত্তা ইদা কুন্না বিল বাইদা, বাইদা নামক এক স্থানে পৌঁছলাম মদিনার থেকে, অথবা আরেকটি নাম এলাকার আছে জাতুল জেইশ, সেখানে গেলাম, ইনকাতা ইকদুলি, আমার হার খসে পড়ে গেল, ইনকাতা মানে খসে পড়ে যাওয়া, গলাতে হার খসে পড়ে গেছে, ফাকামা রাসূলুল্লাহ আলা ইলতিমাসি, রাসূলুল্লাহ হার খোঁজার জন্য ওখানে থেমে গেলেন, সাহাবাই কেরাম কয়েকশো সাহাবাই কেরাম জিহাদ থেকে ফিরে আসছেন, আহত হয়ে রয়েছেন অনেকে, জখম হয়ে রয়েছেন, পেরেশান, তাড়াতাড়ি বাড়ির দিকে যে কত টান থাকে চিন্তা করেন, যখন দুবাইয়ে গিয়ে বাহারে নিয়ে বসে থাকতে হয় এয়ারপোর্টে, কেমন যে পেরেশানি হয় তো ভালোই বুঝেন যারা সফর এসব করেছেন, লাইনে যখন দাঁড়িয়ে থাকতে হয় ঢাকা এয়ারপোর্টে গিয়ে বের হওয়ার জন্য বা এখানে আসার জন্য, তখন যে কি অবস্থা হয় তো ভালো করে বুঝেন, এগুলো পার হয়ে এসেছেন বিদেশি প্রবাসীরা। এখানে এই হাদিস দ্বারা আরো বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট ক্ষেত্রে স্ত্রীদের কত খেয়াল রাখতেন, হার হারিয়ে গেছে আমরা হইলে গালা গালি করে যা তোর হার গেল গেল, আমার তাতে মাত্তার দিয়ে গাল দিয়ে দাম দিলেন, দরকার নাই এতগুলি লোক নিয়ে তোর জন্য পরেশান থাকবো, গালের শেষ থাকতো না আর রাগের শেষ থাকতো না, তারপরে টান দিয়ে চলে আসতাম, অনেকে বাড়ির আসবাবপত্র ভেঙে ফেলে দেয় স্ত্রীর রাগ করে, রাগ যখন ওঠে কোথাও রাগ ঝাড়তে পারে না তখন কি স্ত্রীর উপর ঝাড়ে, আর বাড়ির আসবাবপত্র সামান আছে ওগুলো ভাঙচুর করে, অনেক জাহিল মূর্খ আছে সমাজে না, এরকম আছে ওগুলো আছে, ওয়াকা মান নাসমা আহ নবী সাল্লাল্লাহু থেমে গেছেন, স্ত্রীর জন্য লোকেরা নবী সাল্লাল্লাহু থেমে গেছে, সবাই থেমে গেল, এমন জায়গায় থামা হইল, ওয়ালাইসু আলা মাইন, ওখানে পানিও নেই, ওয়ালাইসা মাহুমার, তাদের সাথেও পানি নেই, না মশকে পানি আছে না ওই জায়গাতে পানি আছে, পানির ব্যবস্থা নেই, ফাতান নাস আবা বকর, লোকেরা আবু বকরের কাছে আসেন, ফাকালু আলা তারা মা ফানাত আয়েশা, দেখছেন আপনার মেয়ে আয়েশা কি করলো, কি কাজটা হইল, সমস্যা হয়ে গেল, উজু করবো পানি নেই, পানি খাবো, পানির ব্যবস্থা না, আমাদের কাছে পানি আছে না, এই জায়গায় পানি আছে, মরুভূমি মরে যাবো সব, আকামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিন নাস মাহু ওয়ালাইসু আলা মাইন ওয়ালাইসু মাহুম্মা, পানি নেই কিছু নেই, সবাইকে এখানে থামতে হলো, ফাজা আবু বকর ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাউন রাসু ওয়ালা ফাখিজি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন রাগ হয় যে আমার মেয়ে এরকম কাজ করলো, গেলেন একটু মেয়েকে ধমক টমক দেওয়ার জন্য, গিয়ে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রানের উপরে মাথা রেখে বালিশ বানিয়ে, কাদ নামা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছেন, ফাকালা বলছেন হাবাসতে রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ান্নাস ওয়ালাইস আলা মাইন ওয়ালাইস মাহুমা, তুমি এমন কাজ করলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেমন যে মরুভূমিতে থামিয়ে দিলে তুমি, আর সাথে শত শত লোককে এখানে থামিয়ে দিলে, এখানে পানি নেই কিছু নেই, তাদের সাথেও পানি নেই, এমন অপরাধ করলে এইরকম কাজ করো তুমি, বকাবকি শুরু করলেন। ফাজা আবু বকর তারপরে বলছেন কাল ফাআতাবানি, মা আয়েশা বলছেন যে আমাকে খুব মানে ধমকাধমকি করলেন। ওয়াকালা মাশা আল্লাহ ইয়াকুল, যা আল্লাহ চাইলে মানে যা তার মুখে আসলো, খারাপ অশ্লীল কথা নয়, মানে বকাবকিতে যা আসলো মুখে তা বললেন তিনি। ও যা আল্লাহ ইয়াত আনুনি বেয়াদেহি ফি খাসিরাতি, এবং তার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে এমনকি আমাকে হোঁড়াও দিলেন। কি বলেন আপনারা, গোটা দেওয়া বলেন না হোঁড়া দেওয়া বলেন, খোঁচা দেওয়া, এই খোঁচা দিলেন। এর দ্বারা বোঝা গেল যে সাবালিকা মেয়েকে মারা যায়, আমাদের সাবালিকা মেয়েকে মেরে দেখেন আপনাদের স্ত্রী বললে বোকালোক, সাবালিকা মেয়েকে মারো, লাইকি মেয়েকে মারো, এগুলি কথা আমাদের সাথে খুব আছে না, হাদিস প্রমাণ করে প্রয়োজনে সাবালিকা মেয়েকে মারা যাবে, শুধু সাবালিকা না বিবাহিত মেয়েকে মারা যাবে। আরে তুমি দিয়ে দিয়েছো অন্যের দায়িত্বে, এখন ওর মালিক তো ওর স্বামী, তুমি কেন মারবে, সেও বলা যাবে না, তাই না? স্বামী মজুদ আছে স্বামীর সামনে, হ্যাঁ স্বামীর সামনে মেয়ের বাবা মেয়েকে মারতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ওইরকম মারে না, নবী সাল্লাম শুধু খোঁচা দিয়েছেন, এমন খোঁচা দিয়েছেন বলছেন যে শুধু একবার না, এমন খোঁচা দিতে লাগলে ফালাই এমন আমনি মিনা তাহার রকি, আমি হয়তো পালিতে শুরু করতাম কিন্তু ওখান থেকে উঠতেও পারছি না, ব্যথা হচ্ছে আমি উঠতেও পারছি না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপর শুয়ে আছেন। ইল্লা মাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা ফাখিজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক যে আমার মাথা আমার রানের উপর, তার জন্য আমি সরতেও পারছি না, ওখান থেকে নড়তেও পারছি না। ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে গেছেন, শুয়ে থাকলেন, সকাল হয়ে গেল, রাত্রে এরকম ঘটনা ঘটছে, অন্ধকারে কোথায় খুঁজলো সকাল হয়ে গেল, আলা গায়রে মাইন ফজর হলো, পানি নেই একবারে। ফানজালাল্লাহু আয়াতাত তাইয়াম্মুম, আল্লাহ পাক বরকত নাজিল করলেন, এই ঘটনা না ঘটতো তাহলে তাইয়াম্মুমের আমরা বিধান পেতাম না, হলো না, আতান তাকরা হুসাইয়ান ও খায়রুল লাকুম, পানি ব্যবহার করতে, পানি ব্যবহার করতে হবে, অসুস্থ আর যাই হোক পানি ব্যবহার করতে, তাইয়াম্মুমের মাসলা জানা ছিল না, নাজিল করেনি আল্লাহ পাক রব্বুল, কেউ জানতো না, কোন মুসলিম জানতো না, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তাইয়াম্মুম নাজিল করেনি আল্লাহ পাক রব্বুল আলামিন, তাইয়াম্মুমের আয়াত এই দিনে নাজিল হলো, ফাতায়াম্মামু সবাই তাইয়াম্মুম করলেন। কালা উসাইদ ইবনে হুযায়র, উসাইদ ইবনে হুযায়র বলছেন মাহিয়া বি আউয়ালে বারাকাতু ইয়া আলা আবি বকর, হে আবু বকরের বংশ, আপনাদের বংশের এটি নতুন বরকত নয়, আপনাদের বংশের বরকতই বরকত রয়েছে, এর আগেও তাহলে এমন ঘটনা ঘটেছে যেখানে বরকত পাওয়া গেছে। এই হাদিস প্রমাণ করে যে এই হারার আগে ওই ঘটনা ঘটেছে, মিথ্যা অপবাদ দেওয়ার ঘটনা ঘটেছে, এটি দলিলে পেশ করা হয়েছে, কোনটি ঘটনা আগে এর দলিলটি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু আয়াত নাজিল করে সূরা নূরের, শুধু মায়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে কেন্দ্র করে, তাহলে এটি কত বড় বরকত। তারপরে যারা মিথ্যুক মিথ্যা অপবাদ দেয় তাদের ওপর যে দুনিয়া আখিরাতে কঠোর শাস্তি আযাব রয়েছে সেসব কথাবার্তা আল্লাহ পাক নাজিল করলেন, যারা মিথ্যা অপবাদ দেয় তাদের যে দুনিয়ার শাস্তি রয়েছে, আশি কোড়া লাগাইতে হবে, ব্যত্রাঘাত করতে হবে, চারটি সাক্ষী না নিয়ে আসলে, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। এইরকম বহু বরকত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে পাওয়া গেছে, বললেন উসাইদ বিন হুযাইর প্রখ্যাত সাহাবী। ফাকালা তায়েফা ফাবাসনাল বাইরা, দেখেন কি অবস্থা, ফাবাসনাল বাইরা ফাওয়াজাদনাল ইকদা তাহতাহু, তারপরে সকাল হয়ে গেল, হার খুঁজে, অন্য হাদিস আছে খুঁজে খুঁজে মাঠে সমস্ত সাহাবী খুঁজছেন, চিন্তা করেন কয়েকশত সাহাবী মুজাহিদিন তারা জিহাদে গেছিলেন, খুঁজে খুঁজে পেলেন না তন্ন তন্ন করে, কিন্তু হয়েছে কি হারিয়ে গেছে, যেমনই পড়ে গেছে খসে, ওইখানে উঁটটা দাঁড়িয়েছিল, উঁটটাকে বসিয়ে দেওয়া হয়েছে না, উঁট বসে গেছে উঁটের পেটের তলায়, সব জায়গায় খোঁজা হয়েছে উঁটের পেটের তলার খোঁজা হয়নি, বলছেন বাসনাল বাইরা, শেষখানে নিরাশ হয়ে বলছে এখন চলে যেতে হবে, চলো উঠকে উঠা, উঁটের পিঠে চাপতে হবে, মায়ের সরদি আল্লাহ তালা না যে উঁটের উপর চেপেছিলেন, হাওয়াজাদ নাল একদা তাহ মালা, দেখছি যে পড়ে আছে তার নিচে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলেমুল গায়ব, অথচ উটের পেটের নিচে কি পড়ে আছে খোঁজ খবর নেই। এক দুই নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত পেরেশান করলেন এই আলেমুল গায়ব হওয়া সত্ত্বেও, যদি বেরেলভীদের আকীদা নিয়ে নেন অথবা এই কিতাবে এখন পড়ে দেব, পড়ে দেওয়া দরকার, এই সময় এখানে কি লিখেছেন শাইখুল হাদিস সাহেব, ওয়াল্লাহ শাইখুল হাদাস, শাইখুল হাদিস নাই বিদাতের শেখ, নাম শুনলেন, নাম প্রত্যেক বাচ্চা বাচ্চা চেনে বাংলাদেশের, অনুবাদক শেখুল হাদিস মৌলানা মোহাম্মদ আজিজুল হক ঢাকা, আশ্চর্য হয়ে যাবেন, ধোকা খাবেন না ভাইরা। কোরআন এবং হাদিসকে মজবুত ধরেন, না হলে গুমরাহ হয়ে যাবেন। এইরকম শাইখুল হাদিস ধরে থাকলে শাইখুল হাদিস জাকারিয়া সাহেবের ফজাইল আমলের অবস্থা তো বুঝলেন অনেকটাই, আরো পাবেন কিছু আল্লাহ সময় সুযোগ দিলে। এই শাইখুল হাদিস ধরলে কোরআন হাদিস বাদ দিয়ে হাদাস পাবেন, হাদিস পাবেন না, বিদাত পাবেন, সুন্নত পাবেন না। আর যদি কোরআন সুন্নাহকে মজবুত করে ধরে শাইখুল হাদিস যারা রয়েছে, মানে সত্যি ও শাইখুল হাদিস যারা, সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের সামনে আর কিছু নেই, দলিলের সামনে আর কিছু নেই, তাহলে তাদের অনুসরণ কথা আল্লাহ বলেছেন, ওগুলি আমরা মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওলামায়ে কেরামের আনুগত্য। কিন্তু ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা বললে কোরআন সুন্নাহর বিপরীত কোন কথা হলে সাথে সাথে ছুঁড়ে ফেলতে হবে, সাথে সাথে ছুঁড়ে ফেলতে হবে। আর যদি আকিদার বিষয় তাহলে আরো তার গুরুত্ব বেড়ে যায়, কারণ আকিদার বিষয়ে যদি আপনি ওইভাবে অন্ধ মেনে থেকে যান তাহলে আপনি ওই রকম বিদাতি মুশরিক হয়ে উঠবেন। মাসলামাচারের ক্ষেত্রে যদি হয় রফায়দান করলাম করলাম না, বা আমিন জোরে বললাম আসতে বললাম, যাই হোক সুন্নতের মাসলা ছিল, ইমান কুফুরের মাসলা নয়। যদিও উত্তম অনুত্তমের মাসলা, উত্তম নামাজ কে 10 টাকা পেলে 5 টাকায় কাজ করবেন, ঠিক অবশ্যই 10 টাকার চেষ্টা করবেন আপনি, কিন্তু যেখানে ইমান কুফুরি শির্ক আর বিদাত আর সুন্নতের ব্যাপার সবার, সেখানে যদি আপনি এইরকম শাইখুল হাদিসের যদি অনুকরণ করেন উলিল আমর মনে করে, তাহলে শিরকে লিপ্ত হয়ে যাবেন, শিরকে নিমজ্জিত হয়ে যাবেন। ভূমিকায় বেশ কিছু কথা রয়েছে, একটি কথা শোনালে আমাদের বিষয়ের সাথে ওর সম্পর্ক আছে, সেটা আপনাদেরকে শোনালে স্পষ্ট হবে। বলছেন যে মহান আল্লাহর অশেষ মেহরবাণী, আলহামদুলিল্লাহ কথা ভালো। তারপরে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেক তাওয়াজ্জুহের বরকতে, প্রথম কথা হায়াতুন নবীর মানে নবী সাল্লাম জীবিত, নবী সাল্লাম জীবিত। আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে কি, আল্লাহ পাক কোরআনে কারিমে কয়েকটি আয়াত রয়েছে, আমার ওয়াফাতের রাসূলের বক্তব্য রয়েছে এর আগে, ইন্নাকা মাইয়িতুন, হে নবী তুমি মৃত মানে তুমি মারা যাবে, ওয়া ইন্নাহুম লামাইয়িতুন আর তারাও মারা যাবে। আল্লাহ পাক বলছেন ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী আপনার পূর্বে কোন মানুষের জন্য স্থায়িত্ব রাখিনি যে চিরকাল দুনিয়ায় থাকবে, আফাই মিত্তা, সুতরাং আপনি যদি মারা যান। শাইখুল হাদিস মিত্তার শেগা জানেন, ওয়াইদ মুজাক্কার আজার শেগা, আল্লাহ পাক হিদায়ত করুক এদেরকে, বেঁচে থাকে আল্লাহ পাক হিদায়ত করুক, তাদের হিদায়ত কামনা করি, তার আগে আল্লাহ পাক আমাদেরকে হিদায়ত করুক। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, কারণ অনেকে হিদায়ত হয়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য নিজের হিদায়ত, তার হিদায়ত বা তার মতো অনেক লোকের হিদায়ত চাইতে অনেক মূল্যবান। বলুন এই দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, আল্লাহ আমাদেরকে হিদায়ত করেছে, আল্লাহ এরপরে পথভ্রষ্ট করে দিও না, অন্তরকে বাঁকা করে দিও না, গুমরাহের দিকে ঠেলে দিও না। ওহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওহাব। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক তাওয়াজ্জুহের বরকতে, তারপরে তাওয়াজ্জুহ, এইটি হচ্ছে সুফি বিদাতীদের পীরতন্ত্রের বিদাতী বরং শিরকি আকীদা, যে মানুষ মরে গেলে যদি ওলিউল্লাহ হয়, ওলিউল্লাহ হলেই তার তাওয়াজ্জুহ হয়, চরমানায়ের কিতাব অনেকবারই শুনিয়েছি, আর নবী হলে তো তার তাওয়াজ্জুহ আছে, মানে ওখান থেকে কবর থেকে তাওয়াজ্জুহ দিচ্ছেন, আপনি কোন পেরেশানিতে আছেন তাওয়াজ্জুহ দিয়ে আপনাকে পার করে দিলে, আপনার বেড়া পার করে দিলে, তাওয়াজ্জুহ মানে মনোযোগ মনোনিবেশ, নেক নজর, একবারে নেক নজর কি, নজর দিয়ে উদ্ধার, তোমাকে উদ্ধার করে দিলাম, উদ্ধার করে দিলাম তাওয়াজ্জুহ। একটা ছেলে পানিতে ঝাঁপ দিয়ে পড়তে যাচ্ছে, আপনার ছেলে যদি তাওয়াজ্জুহ মানে আপনার যদি ওর দিকে মনোযোগ থাকে, খেয়াল থাকে, তো পট করে ধরে উঠিয়ে নিলেন, ঠিক না? আর যদি বেখেয়াল থাকেন মানে বেতাওয়াজ্জুহি, এটাকে বললেন তাওয়াজ্জুহ ছিল না, তাহলে ডুবে মরবে ছেলেটি। তো তাই বলছে যে এইরকম নবী ওলিদের, নবীর শুধু নয় তাদের পীরদেরও তাওয়াজ্জুহ থাকে, এটি হচ্ছে একটি বিদাতি টার্ম, কিসের, সুফিবাদের শিরকি তাওয়াজ্জুহ। দুটি কথা হইল, হায়াতুন নবী একটি ইসলাম বিরোধী আকিদা যে নবী জীবিত, দুই নম্বর ইসলাম বিরোধী আকিদা হচ্ছে তাওয়াজ্জুহ, যে মানুষ মরে যাওয়ার পরেও নবী ওলিদের তাওয়াজ্জুহ থাকে, তারা মনোনিবেশ করে যার উপর, তার কোনদিন ক্ষতি সাধন হবে না, সে তাকে বালা মুসিবতে উদ্ধার করে দিবে, সে ডুবুলেও তাকে বাঁচিয়ে নেবে, তার যদি বিমান দুর্ঘটনা হয় তাকে উদ্ধার করে নেবে, ইত্যাদি আগুনে ফেসে গেলে তাকে উদ্ধার করে নেবে সেখান থেকে নবী ওলি, এই শিরকি আকিদা। তারপরে তিন নম্বর শুনেন আরো মারাত্মক, তারপরে শুনেন আমার মতো একজন গুনাহগার দ্বারা এ মহান কাজ সমাপ্ত করিয়াছেন, তার জন্য আমি মহান আল্লাহর দরবারে লাখো হামদ ও শুকরিয়া জ্ঞাপন করছি, তার সাথে আরজ করছি অসংখ্য সালাত ও সালাম সে মহানবীর কদমে। এখন শুনেন তারপরে, যিনি হায়াতুন নবী হিসেবে, হায়াতুন নবী আবার হায়াতুন নবী কি ফিরিস নবী জীবিত, উম্মতের সকল আমল সম্পর্কে মহান আল্লাহ কর্তৃক অবগত। হ্যাঁ, উম্মতের কি, আবার শুনেন, উম্মতের সকল আমল, তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি আমল হচ্ছে হার খসে পড়ে যায়, তাই না? সকল আমল অবগত, সম্পর্ক অবগত। আপনি নামাজ রোজা কি করছেন না করছেন অবগত, আপনি বেঁচে আছেন না মরেছেন অবগত, আপনি আজকে ভালো কাজ করলেন না মন্দ করলেন অবগত, আজকে আপনি চুরি করলেন না জেনা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত। এই হইল দেওবন্দি আকীদা, দেওবন্দিদের শিরোমণি বাংলাদেশ আদিউল হক সাহেব। এখানে একজন ভালো আলেম বসে আছেন, ঠিক না ভাই? আজিজুল হক একজন প্রখ্যাত আলেম না দেওবন্দিদের? কি বেরেলভি দেওবন্দি, খবর রাখেন না দেওবন্দি? জি, দেওবন্দিদের শিরোমণি ভালো আলেম, একজন ভালো আলেমের অবস্থা দেওবন্দি। তাহলে দেওবন্দি আকিদা হচ্ছে তাওয়াজ্জুর আকিদা, হায়াতুন নবীর আকিদা, আর যেটি হচ্ছে ইলমে গায়েব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে উম্মত সম্পর্কে ওয়াকিফাল তিনি। আর আবার পড়ে শোনাইতে হবে, হ্যাঁ, অবগত। পৃষ্ঠা নম্বর এগারো ভূমিকা, এই সহি বুখারী শরীফ, যে বুখারী শরীফ না নিজের তৈরি করা তার জিনিস, তার ভূমিকাতে নিজের কথাবার্তা। সহি বুখারী বলে ধোকা দিয়েছে উম্মতকে, আর কত লোক কিনে গুমরা হচ্ছে, সুতরাং এটি কিনবেন না। সহি বুখারী তাওহীদ প্রেস থেকে যে ছেপেছে, ছয় খণ্ড মনে হয় ছেপে গেছে, আরো কিছু হইতে পারে জানি না, এক দু খণ্ড হইতাম, তো ওই অনুবাদটি আশা করি সবচেয়ে ভালো। আর সবগুলি হাদিস রয়েছে বুখারী শরীফের, সনদ সহ হাদিস রয়েছে, ওটি কেনার চেষ্টা করুন বুখারী কিনতে হলে। এতে কত ডাহা শিরক রয়েছে, স্পষ্ট ডাহা শিরক একবার রয়েছে। এখন শুনুন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হার জানছেন যে উটের তলে পেটের তলে পড়ে আছে, তারপরেও খুঁজছেন না, আরামে ঘুমিয়ে গেছেন, আর তারপরে সারা সমস্ত সাহাবাই কেরামদেরকে পরেশান করে রেখেছেন, পানি নাই কিছু নাই, মানসিক পরেশানি, দৈহিক পরেশানি, শারীরিক পরেশানি, ক্লান্তি কত, এগুলো নেকির কাজ না গুনার কাজ? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওবন্দি বেরেলভিদের কাছে মানুষের আমল সম্পর্কে অত ভাল কি, নেককার না গুনাগার? তাদের কাছে গুনাগার, আমাদের কাছে তিনি সমস্ত নেককারদের নেককার। সুতরাং তিনি আলেমুল গায়ব ছিলেন না, জানতেন না, জানলে এরকম পরেশান করতেন না, বুঝতে পারলেন? তাহলে আরেকটি কথা এখানে বলি, বেরেলভিরা এমনকি দেওবন্দিরা, নুরুল ইসলাম অলিপুরি কোন বক্তব্যে কালকে এক ভাই বলেছে যে আহলে হাদিসরা আছে এখানে, কই নাহিদ কোথায়, আরব আলমরা, এখানকার আরব লোকেরা জনসাধারণ বেয়াদবি কথা বলেছে, এমনকি আহলে হাদিসরা বেয়াদব বলেছে। যদি বেয়াদবি হয়, বেয়াদব কি এখন শোনেন, যারা বলল যে রাসূলুল্লাহ আপনি জানেন যে উটের তলায় হার পড়েছে, কারণ আমল সম্পর্কে আপনি জানেন, আর তারপরেও আপনি এরকম করে পরেশান করেছেন, তারা বেয়াদব না? যারা বলছেন না তিনি জানতেন না তাই বলে ঘটনা ঘটেছে, কে বেয়াদব বলেন? তারাই বেয়াদব। আরো বহু ঘটনা আছে, শুধু বেয়াদবই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম অপরাধী সাব্যস্ত করেছে তারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আম্মা ইমরাতান সাউদা কানাত তাকুমুল মসজিদা, একটি কালো মহিলা, আফ্রিকান মহিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ঝাড়ু দিত, ক্লিন করত। আও সাহাবান, আরেকটি রিওয়ায়েত রয়েছে, অথবা কোন যুবক ছিল, কালো আফ্রিকান যুবক ছিল, দুটি রিওয়ায়েত রয়েছে। ফাকাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা এসে রাসূলুল্লাহ দেখছেন যে মেয়েটি নেই, অথবা ওই যুবকটি যে ঝাড়ুদার নেই কেন, মসজিদের ঝাড়ুদার কোথায় গেল? ফাসালা আনহা আও আনহ, জিজ্ঞাসা করলেন তার সম্পর্কে যে কই, কোথায় গেছে সেই লোক বা সেই মহিলা যে ঝাড়ু দিত। ফাকালু মাতা, লোকেরা বলছেন সে তো মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সম্পর্কে কি বলেন আজ সাহেব, অবগত, আর খবর রাখেন না যে আমার উম্মতের একটা লোক আমল তো দূরের মরে গেছে, দুনিয়াতে নেই, খবর রাখেন না, জিজ্ঞাসা করছেন কোথায় মারা গেছেন। আল্লাহ আফালা কুনতুম আজানতুমুনি, আরো শোনেন, যদি তিনি জানতেন তো বলতেন বিয়াদব, আমি তো জানি, তাদের জিজ্ঞাসা করি বা কি প্রয়োজন না, বলছেন আফালা কুনতুম আজান তোমনি, জানাওনি কেন মারা গেছে আমাকে জানাতে, আমি জানা যে হাজির হইতাম, তারপরে হাজির হইতাম, কেন জানাওনি? কাল ফাকান্নহুম সাগগারু আমরাহা, বলছেন ইয়া রাসূলুল্লাহ মহিলার ঝাড়ুদার, যেমন একটা ক্লিনার মানুষের আজকালকার সমাজে কত টাকার মূল্য দেয় তাই না, কিন্তু একজন যদি প্রভাবশালী ব্যবহার হয়, বড় একজন অফিসার, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ও মারা গেছে, লোকজন সবাই এক অপরকে টেলিফোন করে জানাচ্ছে, কিন্তু একটা গরিব মানুষ পড়ে লাশ মরে পড়ে আছে, কেউ খোঁজ খবর নেই, খোঁজ নেওয়ার লোক নেই। যদি ওই জমানো এরকম ছিল না, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি কি সাধারণ একটা মহিলার জন্য কষ্ট দেব, আর রাত্রির ব্যাপার ছিল, রাত্রে মারা গেছে, রাত্রে তারা সুন্নত মোতাবেক যে তাড়াতাড়ি দাফন করে দাও, দাফন করে দিয়েছেন। বলছেন যে ফাকালা দুল্লুনি আলা কবরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি মরার কথা শুনে নিলেন, আর দুনিয়াতে নেই, তারপরে তার ইলমে গায়েব যে কতটুকু ছিল, কবর যে কোথায় আছে তাই জানেন না, বুঝলেন? বলছে দুল্লুনি আলা কবরিহি, ওর কবরটি দেখিয়ে দাও, কবর কোথায় আমাকে বাতিলিয়ে দাও। ফাদাল্লাহু, বাতিলিয়ে দিলেন তারা দিয়ে, এইটি হচ্ছে কবর। নতুন কবর যদি দু তিনটা থাকে, বুঝতেও পারছেন না যে কোনটা কবর ওই ঝাড়ুদার মহিলা। সোম্মা কালা, তারপরে বললেন রাসূলুল্লাহ, ইন্না হাযিহিল কুবুর মামলুআতুন যুলমাতান আলা আহলিহা, এই কবরগুলি অন্ধকার আচ্ছন্ন হয়েছিল, এই কবরগুলি অন্ধকার আচ্ছন্ন হয়েছিল। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরগুলিকে তাদের ওপর আমার জানাজা পড়ার কারণে আলোকিত করে দিলেন, আলোকিত করে দিলেন। সুতরাং কেউ মারা গেলে খবরদার আমাকে না জানিয়ে দাফন করবেন, আমাকে জানাবে, ছোট হোক বড় হোক ক্ষুদ্র ব্যাপার সবার হোক, কেউ মারা গেলে আমাকে জানাবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। শোনেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বয়ান করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি সাথে সাথে প্রশ্ন ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু যেগুলি গায়বের কথা বলেছেন সেগুলির ক্ষেত্রে ওয়াহী হয়েছে, কারণ দুটো সমন্বয় করতে হবে, কোন ক্ষেত্রে যখন বলেছেন এই কবর অন্ধকার ছিল এইটাকে নিয়ে নিলেন, তাহলে ওখানে কবরটা জানতে কোনো পারছে না যে কোথায় কবর এইটুকু, সেই জন্য সমন্বয় হচ্ছে যে যেখানে তিনি গায়বের কোন খবর দিয়েছেন সেটুকু ওহির মাধ্যমে এতটুকু জানানো হয়েছে, তখন এসে জিবরাইল আলাইহিস সালাম ওহি করেছেন যে আপনি দোয়া করলেন এই কবরগুলি অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, এখন আলোকিত হয়ে গেল। অমায়ন্তেকো আনিল হাওয়া, কোরআন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআন কারীমে, অমায়ন্তেকো আনিল হাওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খেয়াল খুশি বলতেন না, আর তাকে গায়বের চাবিয়ে দিয়ে দেওয়া হয়নি যে খুলে কাজ করে বলে দিতেন, তাও না, ইন হোয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা সূরা নাজম, তাই বলতেন যা তার কাছে ওহী করা হইত, ওহী করা হইল কোরআনের ওহী, কখনো প্রকাশ করা হয়েছে ফানাজালিতিল আয়াত নাযিল হইল, আর হাদিসের ওহীর ক্ষেত্রে এরকম বলা হয়নি, প্রত্যেক ক্ষেত্রে জরুরি নাই যে বলা হয় জিবরাইল আসলো তারপরে জানাইলো, অনেক ক্ষেত্রে বলা হয়নি, অনেক ক্ষেত্রে ঘটনা সংক্ষেপ করে দেওয়া হয়, ইন্না হাযিল কুবুরা মামলুআতুন যুলমাতান আলা আহলিহা, ওহীর সংবাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আবু হুরায়রা আরেকটি হাদিস শোনাচ্ছি, মেরাজের ঘটনা, মেরাজের ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, ফিরে আসার ঘটনা খুব বড় হয়েছে, সেজন্য যেটুকু আমাদের বিষয়ের সাথে সম্পর্ক সেটুকু বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আজকে মেরাজ থেকে ফিরে এলাম, বাইতুল মুকাদ্দাস রাতারাতি গিয়েছিলাম, আবার ওখান থেকে সাত আসমানের উপর গেলাম, সিদরাতুল মুনতাহা দেখলাম, কত কি দেখলাম, জান্নাত জাহান্নামের দৃশ্য দেখলাম, বেশ কিছু আম্বিয়া কেরামদের সাথে দেখা সাক্ষাৎ হলো, ইত্যাদি সবকিছু করে ফিরে আসলাম, পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, পরে পাঁচ করা হলো ডিসকাউন্ট করে করে, এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। মমিনরা তো বিশ্বাস করলেন, কিন্তু কাফেররা ঠাট্টা মজা করা শুরু করলো, ঠাট্টা বিদ্রুপের শেষ নেই, আরে দেখো দেখো দেখো তোমাদের মোহাম্মদকে দেখো, আর এতদিন তো কথাবার্তা বলতো কোন রকম বিশ্বাস করা যায় হয়তো, কিন্তু আজব কথা, একটা সাধারণ মানুষ, আবার এখান থেকে মানুষ যদি এক মাসের রাস্তা, এক মাস না হলে যেতেই পারে না বাইতুল মুকাদ্দাস, এখানে গেল বলছে রাতে চলে গেছে, আবার ওখান থেকে বলছে সাত আসমানের উপর গেছে, এটা মানুষ যেতেই পারে না, আবার ফিরেও চলে এসছে রাতারাতি বলছে, আশ্চর্য কথাবার্তা, কি বয়ান করে, তোমাদের মোহাম্মদ মাজনুন নয়, পাগল নয়, পাগল, আমাদের কথাই ঠিক, পাগল, এই ঠাট্টা মজাক করা শুরু করলো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাস্ত ন্যস্ত করার জন্য একটি প্রশ্ন করল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেরদের কথা নকল করে সেজন্য মোহাম্মদ বললাম, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, আমরা বলবো, আচ্ছা আপনি যে দেখে এসেছেন বলছেন সাত আসমান ঘুরে এসেছেন, আসমানের খবর জিজ্ঞাসা করবো না, কারণ ওগুলো দিতে পরীক্ষা করতে পারবো না, কি বলবে না বলবে, কিন্তু বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমরা ব্যবসা করতে গেছি, এখানকার খবর আমরা নিবন্ধন করছি। আচ্ছা বলুন তো, বাইতুল মুকাদ্দাসের মসজিদের কয়টি দরজা আছে, কয়টি জানালা আছে, কোন দিকে কি আছে, ডান দিকে কি আছে, বাম দিকে কি আছে, উত্তরে কি আছে, পশ্চিমে কি আছে, এইরকম প্রশ্ন করে ফেলল মক্কার মুশরিকেরা। একজন সাধারণ মানুষ হইলেও এসব কাজ করে না। 11 বছর থেকে আমি ইসলামিক সেন্টার আছি এখানে, যেটা আমাকে জিজ্ঞাসা করেন ইসলামিক সেন্টারে কয়টা দরজা আছে, পারবো বলতে? এটা আমার কাজ নাকি? এটা পাগলের কাজ না, ছোট বাচ্চাদের কাজ, 1 2 3 4 করে বেড়াবে, খেলা করবে আর গণনা করবে, ঠিক না? তাহলে আমি এতদিন থেকে বলতে পারছেন না, বিশ্বাস করে একবার গিয়েছেন রাতের সামান্য অংশ দুইটা কাজ আমার পড়েছেন, আবার টান দিচ্ছেন, আবার চলে এসছেন, কি করে বলতে পারবেন? আশ্চর্য ব্যাপার সবার। আর প্রশ্ন হয়ে গেল, বলছেন রাসূলুল্লাহ সাল্লাম সুবহানাল্লাহ, বলছেন আমি এমন পেরেশান হয়ে গেলাম তাদের এই সওয়ালে প্রশ্নে, যে এমন পেরেশানি আমার জিন্দগিতে হয়নি। আমি এমন মানসিক দিক থেকে পেরেশান হয়ে গেলাম তাদের উত্তর না দিতে পেরে, যে এইরকম কোনদিন জীবনে আমি পেরেশান হইনি। চিন্তা করতে বলছেন আলিমুল গায়েব আমার পেরেশান, জিজ্ঞাসা করেন তো রাসূলুল্লাহ, বেরেলভীরা বলছে আপনি আলিমুল গায়েব, দেওবন্দি ভাইরাল লিখে রেখেছে শেখুল হাদিসের আলেমুল গায়েব, উম্মতের সব খোঁজ খবর রাখেন, আর বাইতুল মুকাদ্দাসের দরজাগুলি বলতে পারলেন না আপনি, বলে দিতেন গনে গনে কাজ করে 1 2 3 4 হেঁটে গেল। বুঝতে পারছেন? শোনেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের কাছে ছিলেন, বলছেন যে হিজর, যেটাকে হাতিম বলা হয়, হিজর বলা হয়, বুঝেন? ওটা কাবা শরীফের যে অংশটুকু এই বুক সমান ঘেরা আছে, ওটা কাবারই অংশ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদে, কুরাইশরা পয়সা হালাল পয়সা কমে যায় ওটিকে মাইনাস করে দিয়েছিল, ওটাও কাবার অংশ, ওই অংশটুকে হিজর বা হাতিম বলা হয়। ওখানে নবী সাল্লাম দাঁড়িয়ে গেলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাম, বলছেন রাসূলুল্লাহ সাল্লাম, লাকাদ রাআইতুনি ফিল হিজরি, আমি নিজেকে হিজরে দেখছি, ও কুরাইশ তাসআলুনি, কুরাইশ আমাকে এক একটা করে জিজ্ঞাসা করছে, আন মাসরায়া, আমার ইসরা মিরাজ সম্পর্কে, ফাসালাতনি আন আশিয়া মিন বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাসের বা বাইতুল মাকদিস দুটোই বলা যেতে পারে, বাইতুল মুকাদ্দাসের বেশ কিছু বিবরণ জিজ্ঞাসা করলো আমাকে, লামুসবে থা, কিন্তু ওগুলো আমি মুখস্থ করে আসিনি, আমি কি করে বলবো এত তাড়াতাড়ি সফরে, বা এমনি ওইগুলো কে করে সকাল, ফাকুরে তো কুরবাতাল নাম মা করে তো মিসলহু কাত্তু, আমি এমন পেরেশান কোনদিন হইনি যত পেরেশান হয়ে গেলাম। আল্লাহ পাক কি করলেন তখন, এখন শুনেন, এতক্ষণ পেরেশান, ফাজাল্লাল্লাহু লি বাইতাল মাকদিসে, অন্য হাদিসে রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে স্পষ্ট করে দিলেন, জাল্লা মানে তাজাল্লি করে দেওয়া, স্পষ্ট করে দিলেন, সামনে চলে আসলো আমার সামনে, যখন আসলো তখন পেরেশানি দূর হল, তার আগে পর্যন্ত পেরেশান। জি, তার হাতে যদি এরকম কাশফের ক্ষমতা থাকতো তাহলে পেরেশানির কি আছে? আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করেছো, সামান্য একটু চোখটা বন্ধ করি, কাশটা করি, পীরতন্ত্রের ব্যবসায়ী, আচ্ছা থামো, জিজ্ঞাসা করেছো ঠিক আছে, বা আমার ওই মুড়ি দেশে কোথা থেকে এসছে দেখি, জানা নেই, ওর ঠিকানা বলে গেছেন দেখছি, এমন তো না, পেরেশান হয়ে গেছেন। তারপরে এই হাদিসে রয়েছে ফারাফা আহুল্লাহ লি, আল্লাহ পাক রব্বুল উঠিয়ে নিয়ে চলে আসলেন বাইতুল মুকাদ্দাসকে, আল্লাহ উঠিয়ে নিয়ে চলে আসলেন সামনে, কাবার সামনে। তারপরে বলছেন আনজুর ইলাই, আমি দেখতে আছি, আমি দেখছি বাইতুল মুকাদ্দাসকে ওই হিজরে দাঁড়িয়ে, মা ইয়াসআলুনি আন শাইইন, তারপরে বলছেন ফাতাফাক্তু উখবিরুহুম আন আয়াতিহি, আমি এক একটি করে বলতে লাগলো, এখন জিজ্ঞাসা করো কি সওয়াল আছে, জিজ্ঞাসা করো, ওরা তো দেখতে পায় না, ওরা তো আর দেখতে পায় না বাইতুল মুকাদ্দাস সামনে চলে এসছে। নবী সাল্লাম একটু মানসিক ডিপ্রেশন হওয়ার পর, আচ্ছা আসো আসো জিজ্ঞেস করো, মা ইয়াসআলুনি আন শাইইন ইল্লা আম্বাতুহুম বিহি, যে কোনো প্রশ্ন করলো প্রত্যেকটি আমি তাদেরকে সংবাদ দিয়ে দিলাম, বলে দিলাম যে পশ্চিম দিকে এই আছে, পূর্ব দিকে এই আছে, দক্ষিণে এই আছে, উত্তরে এই আছে, এতটি দরজা আছে, এতটি জানালা আছে, যা জিজ্ঞাসা কোন দিকে কোন গাছ আছে সব বলে দিলাম। وقد رايتني في جماعه من الانبياء سيد موسى قائما يصلي, বাকি অংশটুকু আমাদের বিষয়ের সাথে সম্পর্ক নেই, সময় শেষ হতে যাচ্ছে, তবে সংক্ষেপে তর্জমা করে দিই কারণ গুরুত্বপূর্ণ বিষয় অনেক, নতুন কথা জানতে পারবেন। বলছেন যে তারপরে দেখলাম এক আম্বিয়ায়ে কেরামের দল, মানে নবীগণের দলের সাথে মুসা আলাইহিস সালামকে দেখলাম কায়মুল সালি দাঁড়িয়ে নামাজ পড়ছে, বারজাখি আলা বারজাখ, এর মানে এই না যে আপনি দেখতে পাবেন, আর এর মানে এই না যে সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেতেন, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দেখালেন। আচ্ছা মূসা আলাইহিস সালাম এর মানে এই যে মূসা আলাইহিস সালাম বেঁচে আছেন হায়াতুন নবী, তাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বাইতুল মুকাদ্দাসকে নিয়ে এসে উঠিয়ে দেখেন, সেই রকমই মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এসে দেখিয়ে দিলেন, নামাজ পড়ছেন দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফায়জা রাজুল মূসা আলাইহিস সালাম দেখতে কেমন বলছেন যে দারবুন জাদুন, মধ্যম উঁচার দিক দিয়ে মধ্যম মানুষ, আর জাদুন মানে চুলগুলি ঘুমরুলো ঘুমরুলো চুল, ঘুমরুলো যে আপনার উঁচা নিচা হয়ে থাকে, খুব বেশি ঘুমরুলো চুল না, ঘুমরুলো চুল বুঝেন তো, মানে ঢেউ হয়ে আছে হালকা ঢেউ, ঘুমরুলো একেবারে খুবই হয়ে যাওয়া ওই রকম না, আর ঢেউ ঢেউ চুল যেটা দেখতে ভালো লাগে, চুল তিন রকম, এত হচ্ছে আফ্রিকান চুল একেবারে ব্যারশালিক আছে খুব, হ্যাঁ কোকরুলো চুল, আর একটা হচ্ছে ঢেউ ঢেউ চুল মধ্যম ওইটা সবচেয়ে ভালো, আর একটা হচ্ছে লম্বা আমাদের মতো চুল চলল সোজা ওই ঘোড়ার সামনের দিকের ওই এর মতো চুলের মতো, তো ওটা অত দেখতে ভালো লাগে না, তো মধ্যম চুলটা সবচেয়ে দেখতে ভালো লাগে। হ্যাঁ চুল সম্পর্কে আপনাদের একটা অভিজ্ঞতা দিলাম, যাদের সীতা করে থাকে আর একবার ঢেউ ঢেউ আছে সুন্দর লাগে দেখতে। কান্না মিন রিজালে সানুয়া, মনে হচ্ছে যে সানুয়া বংশের তিনি, কারণ সানুয়া বংশের লোকের চুল এইরকমই হইত। ওয়াইজা ঈসা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালামকে দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নামাজ পড়ছেন, তিনি তো আসমানের উপরে আছেন কিন্তু তিনি নামাজ পড়ছেন, যদিও জীবিত আছেন তার ইন্তেকাল হয়নি, নামাজ পড়ছেন। আকরাবুন নাসে বিহি শাবাহান উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, মক্কায় এক লোক ছিল যার নাম ছিল উরওয়া বিন মাসউদ সাকিফ বংশের, তার মতো দেখতে লাগলো ঈসা আলাইহিস সালামকে। ওয়াইজা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আবার দেখলাম, তিনি দেখতে কেমন বলছেন কায়মুল সাল্লি, তিনিও নামাজ পড়ছেন, তিনিও নামাজ পড়ছেন। আশবাহন নাসে বিহি সাহেবাকুম, তিনি দেখতে তোমাদের সাথীর মতো, মানে হ্যাঁ তোমাদের সাথীর মতো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাহলে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশেরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়ানি নাফসা, উদ্দেশ্য করলেন নিজেকে, ফাহানাতি সালাতু ফাআম্মামতুহুম, তারপরে নামাজের সময় হয়ে গেল, সব আমি নিজে জমা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, নামাজের সময় হয়ে গেল আমি ইমামতি করলাম। ফালাম্মা ফারাগতু মিনাস সালাতি, নামাজ থেকে যখন ফারিগ হইলাম, কালা কাইলুন একজন লোক বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাজা মালিকু সাহিব মালিকুন সাহিবুন নার, এই ফেরেশতার নাম হচ্ছে মালিক, এক ফেরেশতার নাম হচ্ছে মালিক যে হচ্ছে সাহিবুন নার মানে জাহান্নামের অধিপতি, জাহান্নামের মালিক, আল্লাহ পাক রব্বুল জাহান্নামের দায়িত্বশীল নিযুক্ত করেছেন, এ অর্থে মালিক। আর আসল মালিক তো আল্লাহ পাক রব্বুল সব কিছুর মালিক, কিন্তু প্রত্যেক বাড়ির মালিক আছে, প্রত্যেক দেশের মালিক আছে, ওই রকমই জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতার নাম হচ্ছে মালিক। ইয়া মালিক লিয়াকযি আলাইনা রব্বুকা, কোরআনে কারিমে আছে জাহান্নামীরা যখন জাহান্নামে তাদের পিপাসা লাগবে, খিদা লাগবে, জ্বলতে থাকবে, চিল্লে চিল্লে আওয়াজ দিবার বলবে, ইয়া মালিক হে মালিক লিয়াকযি আলাইনা রব্বুক, আর পারছি না, তোমার রব কোন ফয়সালা করুক, মানে আমাদের মরতে যাক মরে যাই আমরা আর বাঁচতে পারছি না, মানুষ যখন খুব কষ্ট থাকে হাই যদি মরে যেতাম চিল্লাবে, কিন্তু খুলুদুন ফলামত, হে জাহান্নামীরা হে জান্নাতীরা মত নেই, এইরকম কষ্ট পেতে থাকতে হবে, এই বেনামাজিরা শুনে রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বললেন, মানে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাজাম মালিক, এ হচ্ছে মালিক সাহেবুন নার জাহান্নামের অধিপতি, ফাসাল্লি মালে, আপনি ওকে সালাম করুন, ওকে সালাম করুন। ফালতা ফাত্তু এলিয়া, তার দিকে যেমনই দেখেছি সালাম করার জন্য, ফাবাদা আনিবি সালাম, আমাকে তিনি সালাম করে দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, এইভাবে সালাম করে দিয়েছেন। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। হাদিসে কি পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে পেরেশান হতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না দেখিয়ে দিলেন ওই দৃশ্য ততক্ষণ পর্যন্ত কিছুই জানতে পারছিলেন না তিনি যে কি অবস্থা আছে বাইতুল মুকাদ্দাসের। আরেকটি হাদিস শুনাই, তাতে বেরেলভীরা আর যারাই বলবে দেওবন্দি ভাইদের, এরা নবী সাল্লামকে খুনি বানিয়ে দিয়েছে, 70 জন সাহাবীর খুনে নবী সাল্লাম নাকি অংশ নিয়েছেন, শোনেন ঘটনা শোনেন কত বড় বেয়াদবি। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকওয়ামান মিন বানি সুলাইমিন ইলা বানি আমিরিন ফি সাবঈন, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে পাঠালেন বানু সুলাইম গোত্রের, এলা বানি আমের, বানু আমের বংশে, বানু আমের বংশ কাফের ছিল, মোনাফেকি করে মদিনায় আসলো, আসার পরে বলল যে ইয়া রাসূলুল্লাহ আমাদের বংশের সব মুসলমান হয়ে গেছে কিন্তু সব জাহেল মূর্খ হয়ে রয়েছে। কোরআনের শিক্ষা দিতে হবে, দুয়ার শিক্ষা দিতে হবে, ইসলামের তালিম দিতে হবে, আপনার সাহাবাই কেরাম থেকে হাফেজ আলেমদেরকে পাঠিয়ে দেন। নবী করিম সাল্লাম দেখেন যে বনু সালেম গোত্রের লোকেরা মুসলমান হয়ে গেছে এবং তারা কোরআন বেশ সুন্দর মুখস্থ রাখে, সুন্দর তেলাওয়াত করে, দিন সম্পর্কে জ্ঞানী, 70 জন সাহাবাই কেরামকে পাঠিয়ে দিলেন। 70 জন হাফেজ আলেম সাহাবাই কেরামকে পাঠালেন, সাধারণ কোন লোককে পাঠাননি। কি জন্য? কোরআনের তালিম দিবে, দিনের তালিম দিবে। সেই জন্য ফালাম্মা কাদিমু, যখন তারা সেখানে পৌঁছিল, এরা তো মোনাফিক ছিল, আসলে কেউ মুসলমান হয়নি, বিশ্বাসঘাতকতা করে এখন তাদেরকে খুন করবে। কালালাহম খালি, আনাস বলছেন আমার মামা ওই 70 জনের একজন ছিলেন, আমার মামা বললেন যে দেখো তোমরা সবাই নিজেকে ঝুঁকিতে ফিরিও না, তোমরা পিছনে থাকো, আমি একটু আগে আগে যাই। বিশ্বাস নেই, মোনাফিকি করতে পারে, আমাদেরকে আমাদের সম্পর্কে কোন ষড়যন্ত্র থাকতে পারে, আমি একটু সামনে সামনে যাই, যদি দেখো যে আমাকে ধরে নিয়েছে মারার জন্য তাহলে তোমরা উদাও হয়ে যাবে এখান থেকে, জান পাচ্ছি নিবে তোমরা। আতাকাদ্দামুকুম, আমি তোমাদের আগে আগে যাচ্ছি, ফাইন আম্মানুনি, যদি আমাকে তারা নিরাপত্তা দান করে যে না আমার সাথে ভালোই কথাবার্তা বলছে এবং আমার কোনো অসুবিধা নেই, তখন তোমরা আগে বাড়বে, না হলে বাড়বে না। হাত্তা ওবাল্লেগহুম, বলছেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে দিন শরীয়তের মাসলা মাসাইল আমি তবলিগ করে পৌঁছাবো, তারপরে ওয়াইল্লা কুনতুম মিন্নি করিবান, আমার কাছেই থাকবে, তো না পিছনে থাকবে একটু দূরে। ফাতাকাদ্দামা, আগে বাড়লেন তিনি, ফামানুহু, তারা নিরাপত্তা দিয়ে দিল, কারণ হঠাৎ করে মারলে একটা লোক মারতে পারবো, একটা লোক মেরে কি হবে, 70 থেকে মারবো, ষড়যন্ত্র, 70 সবগুলিকে মারবো, রাসূলুল্লাহ সাহাবা সবগুলিকে তারা মারবে, নিরাপত্তা দিয়ে দিল, শান্তি হয়ে বসে যেন ভাইনামা ইউহাদ্দিসুহুম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লামের হাদিস বয়ান করছেন, নামাজ এরকম করে পড়তে হয়, রোজা মাসলা মাসাইল এই, হজের মাসলা মাসাইল ইত্যাদি, এক কথায় যতগুলি দিন শরীয়তের মাসলা হালাল হারাম শিক্ষা দিচ্ছেন নবী সাল্লাম থেকে। ইজ কি করল, ইজ আও মাউ এলা রজুলি মিনহুম, তাদের একজনকে চোখ মেরে ইশারা ধরে না, ইশারা করে না, বসে গল্প চলছে চলছে, ওরা কিছু করছে না, বসে আছে, মনে হচ্ছে যে এরা কিছু না, অপরাধীকে আল্লাহ, আরবদের ভাষায় আল্লাহ, তাই না, আমাদের চোখ টিপি, চোখ টিপে ইশারা করা। ফাতানাহু, দিল তাকে একবারে বর্ষা দিয়ে, বর্ষা তার শরীরে বিদ্ধ করে দিল, ফানফাজাহু, একদিক থেকে আরেক দিকে বের হয়ে গেল, সুবহানাল্লাহ। ফাকাল আল্লাহু আকবার ফুসু রাব্বিল কাবা, সাথে সাথে আল্লাহু আকবার ফুসু, আমি কামিয়াব হয়ে গেছি, আল্লাহর রাস্তায় শহীদ হতে পারলাম, রাব্বিল কাবা, কাবার রবের কসম। তারপরে কাছাকাছি যেহেতু চলে এসেছিলেন, চারিদিক থেকে ঘেরাও করে নিল সবগুলি সাহাবাই কেরামদেরকে, ফাকাতালুহুম, সবগুলিকে হত্যা করে দিল, ইল্লা রাজুলান আরাজ, একজন তাদের খোড়া লোক ছিল, ল্যাংড়া লোক, এক সাহাবি শুধু খোড়া ছিলেন, উনি খড়িয়ে খড়িয়ে হাঁটছিলেন, যেন কাছে আসতে মানে পিছনে দূরেই ছিলেন, উনি যখন দেখলেন যে ওই দিক থেকে 70 জনের একটু আড়ে দূরে আছেন, দেখে খুন হওয়া শুরু হয়েছে, সবগুলিকে তো খুন করে দিবে, পালাতে পালাতে পাহাড়ে উঠে পাহাড়ের আড়ে চলে গেলেন, এরা আর ওইদিকে যেতে পারলো না বা খেয়াল করতে পারলো না, তাকে ওরা ভাবলো যে সবগুলিকে মেরে দিয়েছে। একজন খোড়া সাহাবি শুধু বেঁচেছে, ইল্লা রাজুলান আরাজ, সাইদ আল জাবাল পাহাড়ের উপর চড়ে নিয়েছিল, কালা হাম্মাম, বর্ণনা করে হাম্মাম বলছেন আওরাহু আখার মাহু, কেউ কেউ বলছেন যে আরেকজন তার সাথে ছিল, এটাও বর্ণনা রয়েছে। ফাখবারা জিবরিল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন নবী করিম সাল্লাল্লাহু জানতে পারছেন না, খুন হয়ে গেলেন 69 সাহাবাই কেরাম, জানতে পারছেন না, জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিচ্ছেন সাথে সাথে, আন্নাহুম কাদ লাকু রাব্বাহুম, এরা আল্লাহর সাথে মোলাকাত করে গেছে, তাদের যাদেরকে পাঠিয়েছিলেন কোরআনের তালিম দেওয়ার জন্য তাদের আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, মানে তারা শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন। ফারাজে আনহুম, এবং আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে গেছেন, ওয়া আরদাহুম, আল্লাহ তাদেরকেও রাজি করে দিয়েছেন। ফাকুন্না নাকরা, এই আয়াত ছিল, জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে নাযিল হয়েছেন, কয়েকটি এরকম আয়াত নাযিল হয়েছিল, তাই বলছেন ফাকুন্না নাকরা, তারপরে আমরা বেশ কিছুদিন এই আয়াতগুলি তেলাওয়াত করতাম, কোরআনে কারীম হিসাবে নামাজে এমনি সময় তেলাওয়াত করতাম, কি ছিল আয়াতের অংশ, অংশটুকুর কিছু অংশ আছে, আন বাল্লেগু কওমানা, তারা বলেছিল এই কথাটি, তারা যখন এইভাবে এক এক করে খুন হতে লাগলো, যারা বেঁচে ছিল বলছে আল্লাহুম্মা আখবির আন্না নাবিয়াকা বিমা মাযা আলাইনা, আল্লাহ তোমার নবীকে আমাদের সম্পর্কে জানিয়ে দাও যে আমাদের কি অবস্থা হল, কেন কেন বলেন যে নবী জানুক শুধু, হ্যাঁ নবীকে তো আল্লাহ জানাবেন শুধু এই ফায়দার জন্য, এমন নয় যে এরপরে যাবে বলে আরো মুসলমান হয়েছে পাঠান, এখন 500 লোক লাগবে 700 লোক লাগবে, এবার তো 70টা নবী সাল্লাম জানতে পারবেন না, বাকি সব আবু বকর ওমর সবকে নিয়ে আসবার এক এক করে সবকে শেষ করে দেবে, বা বলবে যে ইয়া রাসূল সব মুসলমান হয়েছে একবার আপনি তশরিফ নিয়ে চলো করছেন আজকে। এরকম ষড়যন্ত্র অনেক রাজনৈতিক বা বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন দেশে হচ্ছে, তো এমনটা যাতে না হয় আল্লাহ আল্লাহুম্মা আখবির আন্না নবিয়াকা, তোমার নবীকে আমাদের সম্পর্কে জানিয়ে দাও, যাতে এমন না হয় যে অন্য সাহাবায়ে কিরামদেরকে পাঠিয়ে দিলেন বেশি সংখ্যায় পাঠিয়ে দিলেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চলে আসলেন আর সবকে খুন করে দিলেন, আমাদের কি হলো আল্লাহ তুমি জানিয়ে দাও। তারপরে আয়াত নাজিল হয়ে গেছে, খবর আল্লাহ পাকে দিয়ে দিচ্ছেন, এই খোড়া সাহাবীর পালাতে পালাতে হেঁটে হেঁটে কোন রকম কষ্ট করে মদিনা পৌঁছলেন, পৌঁছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিতে যাচ্ছেন, মসজিদ নববীতে রাসূলুল্লাহ সাহেব বসে আছেন, ওয়া আইনাহু তাদরিফান, দুই চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত কান্না করছেন তিনি 70 জন সাহাবীর জন্য। বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব হলে কি হয় অবস্থা বলেন, আলেমুল গায়ব হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এরা মুনাফিক, তারপরও মুনাফিকদের কাছে পাঠালেন, মিথ্যা কথা বলতে যারা আসলে কাফেরে আছে কিন্তু এই মিশা কথা বলে আমার সাহাবীদেরকে নিয়ে গেল পাঠিয়ে দিলাম। তারপরে খুন হলো, খুনেও অংশ হলো তার, খুনের ষড়যন্ত্রে যারা যার কিছু অংশ থাকে আজকালও সরকারের কাছে তারা একজন গুরুত্বপূর্ণ আসামি, কারণ ষড়যন্ত্রে তুমি পাঠিয়েছ, ওদেরকে না পাঠালে এরকম ঘটনা ঘটত না, বড় আসামি। তাহলে বেরেলভীরা আর এই সাহেব শাইখুল হাদিস বড় আসামি বানিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপরে শুনেন আসামি আবার তারপরে কি বলছেন যে কাঁদছেন আবার আসামি, আবার কত চালাক আসেন, যদি জানতেন তিনি সব ঘটনা জানছেন আসামি তারপর কাঁদছেন তাদের জন্য, এমনটা কি জানতে জানার পর কান্না করছেন, না কিছুই জানতেন না তাই পাঠিয়েছিলেন হাই আফসুস করে যে আল্লাহ যদি আগে জানতে পারতাম তাহলে আমার সাহাবাগুলি এইভাবে মর্মান্তিক ভাবে হত্যা হইত না, তাদের এইভাবে দুনিয়া থেকে বিদায় হইতে হইত না, যদিও তাদের শাহাদাতের চেয়ে শ্রেষ্ঠ এতে কোন সন্দেহ নেই। বেরেলি বলে কি বলে জানেন, আরে আল্লাহ আল্লাহ রাসূল জানতেন, জানার পরে এই জন্য পাঠিয়েছেন তোমরা শহীদ হয়ে যাও গিয়ে, এমন কাজ করেছেন নাকি যে ইচ্ছা ইচ্ছা করে শহীদ হয়ে যাও গিয়ে। নবী সাল বলছেন আল হাদম শহীদুন আল গর্ব শহীদ, কেউ ডুবে মরলে শহীদ, তাই না, তুমি ইচ্ছা করে ডুবে ঝাঁপ দিবে না শহীদ হইবেন নাকি। তো নবী সাল্লাম ইচ্ছা করে কোন জায়গায় এরকম করেছেন যে সাহাবে কেমন পাঠিয়ে দাও খুন করিয়ে দাও শহীদ করে দাও, না জিহাদ ফিসাবিল্লাহ গিয়েছেন, আল্লাহ পাক যাদের হায়াত রেখেছেন আপ্রাণ চেষ্টা করেন বেঁচে থাকার এবং ফিরে আসার, মেরে ফিরে আসার চেষ্টা করবেন গাজী হয়ে, আর যদি না হয় তা আল্লাহ যদি ফয়সালা থাকে শাহাদাত তাহলে ফয়সালা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর এই আয়াত নাযিল হয়ে গেল, আন বাল্লিগু কওমানা আন্না কাদ লাকিনা রব্বানা, ওই লোকদের কথা যে আল্লাহ আমাদের কওমকে আমাদের জাতিকে খবর পৌঁছে দাও যে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করে গেছি, ফারাজি আন্না আল্লাহ আমাদের রাজি হয়ে গেছেন, ওয়া আরদানা ইবাদ আমাদেরকে রাজি করে দিয়েছেন, সুম্মা নুসিখা বাদু, তারপরে এই আয়াতের তিলাওয়াত মনসুখ হয়েছে রোহিত হয়ে গেছে, কোরআন থেকে রোহিত করে দেওয়া হয়েছে, আল্লাহ পাকের বিধানে কোরআনে করিমের মনসুখ হওয়ার বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে তেলাওয়াত মনসুখ হুকুম মনসুখ বিভিন্ন বিষয়গুলি রয়েছে। ফাদা আলাইহিম আরবাইনা সাবাহান, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুনি বংশগুলির উপর কয়েকটি বংশ অংশ নিয়েছিল ষড়যন্ত্রে, তাদের উপর 40 দিন ধরে ফজরের নামাজে কোনোতে নাজেলা বদদোয়া করেছিলেন, একটা না বলবেন নিজেই খুনি, নিজে জানতেন নিজে খুনে অংশ নিলেন আলেমুল গায়ব আর তারপর আবার বদ্ধ করছেন, এই কথা বলবেন না, বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জানতেন না, যখন জানতে পারলেন এই জালেমদের উপর বদ্ধ করলেন। এই বংশগুলির নাম ছিল রেল, আল্লাহুম্মা আন রেল, দ্বিতীয় ছিল জাকওয়ান, বানি লাহিয়ান, বানি ওসাইয়া, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে আল্লাহ এদের উপর লানত করো, আল্লাযীনা আসাউল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি, এরা আল্লাহর নাফরমানি করেছে, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধাচরণ করেছে, রাওয়াহুল বুখারী হাদিস বুখারী শরীফের। তাহলে দেখলেন যারাই বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলেম সবকিছুই জানেন তারা এই রকমের অপরাধী বানিয়ে দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুতরাং মাপকাঠি ঠিক রাখতে হবে, আল্লাহ যতটুকু জানিয়েছেন যখন জানিয়েছেন ততটুকু জানেন, আর যা জানাননি তার সম্পর্কে জানার তার কাছে কোনো ক্ষমতা ছিল না। হ্যাঁ, তারপরে কি বলবেন এরা শহীদ কি করে হবেন, যদি এরা কি ছিল, এরাও কি ওই জামানার ওয়াহাবি ছিল নাকি, যারা বলে আল্লাহ আল্লাহ বললে আন্না নবী, তোমার নবীকে আমাদের সম্পর্কে পৌঁছে দাও, আল্লাহ আকবির আন্না নবী এক, তোমার নবীকে আমাদের সম্পর্কে সংবাদ দিয়ে দাও। তাদের আকীদা ছিল যে আল্লাহ যদি না জানিয়ে দেন তাহলে নবী সাল্লাম আবার ধোকা খেয়ে যাবেন, তখন আবার কাউকে হয়তো পাঠিয়ে দেবেন বা নিজে হয়তো চলে আসবেন। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত মানে হাদিসের অনুসারী, কোরআনের অনুসারী, আল জামাত মানে সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের আকীদা যে আল্লাহ যদি এই সংবাদ না দেন তাহলে জানতে পারবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় শেষের দিকে একটি হাদিস আছে, সেই হাদিস পেশ করার সময় হবে। এই হাদিস খুব বড় হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদের হাদিস। এই হাদিসের উপর যদি তর্জমাই শুধু করা যায় তবু দেড় ঘন্টা পনেরো দু ঘন্টার প্রয়োজন রয়েছে, কিন্তু তার মধ্যে যে অংশটুকু আমাদের ইলমে গায়েবের সাথে সম্পর্ক রাখে তা বয়ান করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জওজায়ে মুহতারাম উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল মুনাফিকরা, আব্দুল বিন মুনাফিক এবং তার সাথী সঙ্গীরা। আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআনে কারীম ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফাল মিনান নার, মুনাফিকদের স্তর হচ্ছে জাহান্নামে সর্বনিম্ন স্তর, সবচেয়ে নিম্ন স্তরে মুনাফিক থাকবে, কাফের মুশরিকের নিচে, নাস্তিক এসবের নিচে থাকবে মুনাফিক, যারা জাতিতে মুসলমান দাবি করে কিন্তু ইসলাম ধ্বংস করায় অংশ নিয়েছে, ইসলাম ধ্বংস করায় যারা অংশ নিয়েছে। তার মানে আপনি কারো উপরে ফিট করে দিবেন না, আমভাবে বলতে হবে, বলতে পারেন না যে এই লোকটি ইসলাম ধ্বংস করে অংশ নিয়েছে, যতক্ষণ পর্যন্ত তার সম্পর্কে আপনার নিশ্চিত না হইতে পারবেন, আপনার ইয়াকিন না হবে। এজন্য এই বিষয়টি সাধারণ লোকদের হাতে ছেড়ে দিলে হবে না, যাকে তাকে মুনাফিক বানিয়ে দেবেন আর এই মুনাফিক, এর দ্বারা ইসলাম অনেক অনেক ক্ষতি হয়েছে। এইরকম দুঃসাহসিকতা সাধারণ মানুষ এমনকি আলেম সমাজও যাতে সতর্ক থাকে, নাম ধরে কারণ নয়, যারা এইরকম কাজ করবে তাদের নিম্ন স্তরে বাসস্থান হবে জাহান্নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস ধরে বিব্রত পরেশান থাকলেন যে আমার বিবি এইরকম কুকাজ করেছে, বিশ্বাস করতে পারছেন না, আবার অবিশ্বাসও করতে পারছেন না, লোকজন এত চর্চা করছে, স্ত্রীর কাছে যাচ্ছেন, আগে গিয়ে আদর স্নেহ করতেন, বসতেন, স্পর্শ করতেন না, এক মাস ধরে স্পর্শ করছেন না, গায়ে হাত দিচ্ছেন না, একবার জ্বর হয়েছে, অসুস্থ হয়েছেন, তবুও খালি জিজ্ঞাসা বাস কেমন আছো, বাস দূর থেকে। মা এসা বলছেন জীবনে এরকম কাজ করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসুস্থ হলে গায়ে হাত দিতেন, দেখতেন, মাথায় হাত দিয়ে, শরীরে হাত দিয়ে, কিছুই করছেন না, দূর থেকে কেমন, আমি ঘটনা জানি না, কিন্তু পরে বুঝতে পারলাম যে ব্যাপারটা এই, সেই জন্য দূরে দূরে এইরকম। নিজের স্ত্রী সম্পর্কে আলেমুল গায়েব হওয়া সত্ত্বেও এইরকম কাজ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি গায়েব জানতেন না, না আসলে ঘটনা ঘটেনি, মৃত্যুকেরা। তারপরে এক মাস কাছাকাছি যখন হয়ে গেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মায়েশার ঘরে, আসার পরে আর মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না সেদিন বিদায় হয়ে চলে গেছিলেন, যখন জানতে পারলেন যে এরকম ঘটনা ঘটে গেছে, বললেন যে আমাকে আমার বাবার বাড়ি যাওয়ার অনুমতি দেন, চলে যাও, ভক্তিও নেই, ভক্তি অনেকটা উঠে গেছিল। স্ত্রী যদি এরকম চরিত্র হয়, যদিও না হয় কিন্তু সন্দেহ পড়ে গেলে মানুষ এরকম হয়ে যায়, এই জন্য ভক্তি অনেকটা হালকা হয়ে যায়, যাও তুমি আমার বাবার বাড়িতে, চলে যাও। একদিন আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শ্বশুর বাড়িতে দাখিল হলেন, ফাজালাসা বসে গেলেন, ওয়ালা মিয়াজলিস ইনদি মিন ইয়াউমিন কিলা ফি ইয়া মা কিলা কাবলাহা, এই এক মাস ধরে কোনদিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে বসেননি, এই দিন এসে প্রথম বসে এক মাস পরে, স্ত্রী এক মাস বসেন না তার কাছে। ওয়াকাদ মাকাসা শাহরান লা ইউহা ইলাইহি, এক মাস হয়ে গেছে কোনো ওহিও আসে না, যে ঘটনা সত্য না মিথ্যে কোনো ওহিও আসে না, পেরেশান আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফি শানি শাই তালা ফাতা শাহাদা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুল হাজা পড়লেন, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ইলা আখিরি, যেই খুতবাতুল হাজাকে তাশাহুদ বলে। সুম্মা কালা, তারপরে বলছেন, দেখেন শুনেন, ইয়া আয়েশা, হে আয়েশা, ইন্নাহু কাদ বালাগানি আনকে কাজা ওয়া কাজা, তোমার সম্পর্কে আমার কাছে সংবাদ পৌঁছেছে যে তুমি নাকি কুকাজে লিপ্ত হয়েছো, কুকাজ করেছো। ফাইন কুনতে বারিয়াতান, যদি তুমি নিষ্পাপ হও, নির্দোষী হও, ফাসা ইউবাররিউকাল্লাহু, তাহলে আল্লাহ অবশ্যই তোমার নিষ্পাপ হওয়ার ঘোষণা করবেন, আমার আশা আছে তুমি যদি ভালো হও। তাহলে ওয়াইন কুনতে, দেখেন একিন হয় না, আলমুল গায়ব হইলে এরকম অবস্থা হবে নাকি, ওয়াইন কুনতে আলমামতে বেজাম্বিন, আর তুমি যদি গুনাহ করে থাকো, গুনাহ যদি করে থাকো, ফাস্তাগফিরিল্লাহ, তাহলে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো, তওবা করো,